السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم سمانيت ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা শুকরিয়া হামদ এবং সানা যিনি তার অশেষ রহমতে আমাদেরকে হেফাজত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া এবং প্রশংসা যে তিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, তার একটি বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তার নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হিদায়তের নিয়ামত, কোরআনে কারীমের জিন্দেগি, কোরআনে কারীম আল্লাহ পাকের ওয়াহীকে জানা এবং তার বাস্তবায়ন করা, তার প্রতি বিশ্বাস রেখে আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলা, এই নিয়ামত যাকে আল্লাহ দিয়েছেন সে হচ্ছে মুমিন, মুসলিম, ঈমান এবং ইসলাম, আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ পাক তাও আমাদেরকে দান করেছেন, তাই বলুন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রাহমাতুল আলমিন, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হিদায়ত দান করেছেন। এই হজের মৌসুমের পরে, ঈদ উল আজহার পরে আপনাদেরকে আবার জানাই ঈদ উল আজহার যদিও বিলম্ব হইল, মোবারকবাদ, আল্লাহ পাক যেন আমাদের এই জীবনকে মোবারক করেন, আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের হেফাজতে রাখেন সমস্ত রকমের ফিতনা থেকে, ঈমান ইসলামের ফিতনা, দিনের ফিতনা, দুনিয়ার ফিতনা, সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজতে রাখেন। যেসব ভাই বোনেরা হজে এসেছেন এবং তারা এখনো সহি সালামত আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে সহি সালামতে নিজ নিজ বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, আর যারা নিজ নিজ বাড়ি পর্যন্ত সহি সালামত পৌঁছে গেছেন আল্লাহ পাক তাদের যেন হজকে কবুল করেন, হজকে মাবরুর মকবুল করেন এবং তাদেরকে সংশোধনের জীবন, নেক জীবন যাপনে তৌফিক দান করেন। আর যারা এই সফরে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বাহ্যিক দিক থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাদের রুহের মাগফিরাত করেন, তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদের শাহাদাত কবুল করেন। আর যারা আহত হয়ে রয়েছেন হয়তো, আল্লাহ পাক তাদেরকে যেন দ্রুত শিফা দান করেন, সার্বিক কল্যাণ তাদেরকে আল্লাহ পাক দান করেন এবং সহি সালামত নিজ নিজ ঘর পর্যন্ত ফেরার তৌফিক দান করেন। যেসব ভাইরা এখনো হজ করতে পারেনি তাদেরকে আল্লাহ পাক হজ করার তৌফিক দান করেন। আমরা আমাদের এই বছরে জিলহজ মাসের আজকে 18 তারিখ, আর সামনে সপ্তাহে আর একটা সপ্তাহ এই মাসে পড়বে, তারপরে বছর আমাদের 1436 হিজরি শেষ হবে। আমাদের কিছু কিছু সুরার তাফসির যেহেতু ধারাবাহিক কয়েক বছর থেকে চলছে, বেশ কিছু মিস হয়ে গেছে যেগুলো হয়তো রেকর্ডে আসেনি, তাই অনেক ভাইদের অনুরোধ যে আবার যেন ওগুলো চলে আসে, দূর দূরান্ত থেকে তফসির শুনে যারা বিশেষ করে তাদের আগ্রহ দেখে আমরা সেগুলি পুরা করার চেষ্টা করছি। সুরে হাদিদের তফসির আজকে করব এক অংশ, আর আগামী সপ্তাহে আল্লাহ পাক সহি সালামত রাখলে এক অংশ করে শেষ করব, আর তারপরে নতুন বছর 1437 হিজরি শুরু হবে, মহরমুল হারাম মাস থেকে আমরা সুরে তওবার তাফসিরে আবার ফিরে আসব ইনশাআল্লাহ। সুরে হাদিদ, এই সুরে হাদিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে নাজিল হয়েছে। মুফাসসিরিনগণ বলেছেন যে এই সুরা হচ্ছে মাদানী। এই সুরার নাম হচ্ছে আল হাদিদ, হাদিদ মানে হচ্ছে লোহা। এই সুরার আয়াত নম্বর 25 আল্লাহ পাক লোহার কথা উল্লেখ করেছেন, ওয়া আনজালনা আল হাদিদা ফীহি বাসুন শাদীদ, আমি লোহা অবতীর্ণ করেছি মানে সৃষ্টি করেছি। লোহা সৃষ্টি করার হুকুম আল্লাহ পাক নাজিল করেছেন তার তরফ থেকে, লোহা যেভাবে সৃষ্টি হতে পারে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের যা নাজিল করা বা অবতীর্ণ করার প্রয়োজন তা করেছেন। এক কথায় আল্লাহ আনজালনা শব্দটি ব্যবহার করেছেন। ফিহে বাসুন শাদীদ, যেই লোহাতে প্রচন্ড শক্তি রয়েছে। আল্লাহ পাক বলেছেন ওয়া মানাফিউন নাস, তাতে মানুষের বহু রকমের উপকারিতা রয়েছে। এই হাদীদ শব্দটি উল্লেখিত হয়েছে ঈশ্বরের এই আয়াতে, যাকে নিয়ে ঈশ্বরের নামকরণ হয়েছে সুরায় আল হাদীদ। এই সুরায় প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলমিনের তসবির কথা উল্লেখ করা হয়েছে, যেটি আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহ পাক রব্বুল আলমিনকে সমস্ত ত্রুটি দোষ আর ঘাটতি অভাব এই সমস্ত থেকে মুক্ত হওয়ার ঘোষণা করা, সুবহানাল্লাহ বলা বা তসবিহ করা। এই তসবিহ শুধু মুমিন মুসলিমই করে না, এই তসবিহ মালায়েকা সবসময় করেন। ইউসাববিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, আল্লাহ পাক মালায়েকা ফেরেশতা সম্পর্কে বলছেন তারা রাত দিন সর্বদাই তসবিহ করতে থাকে, লা ইয়াফতুরুন, তারপরও তারা ক্লান্তি বোধ করে না। এই তসবিহ মুমিন জিনেরাও করে। এই তসবিহ এছাড়া যত মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছে, সে সব মখলুকের প্রাণ থাকার নাই প্রাণহীন হোক, সমস্ত কিছু সকলে এবং সবকিছুই আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে। শুধু তার বাস্তব অবস্থা দিয়ে নয়, যেটাকে জবানে হাল বলা হয়, তার মানে তার যে অবস্থা, অবস্থা দিয়ে তসবিহ করা বলতে বোঝাচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি, সুতরাং যেই গুণ বা যেই বৈশিষ্ট্য আল্লাহ সৃষ্টি করেছেন সেই গুণ বা সেই বৈশিষ্ট্য প্রকাশ করা বা সেই কাজে আসা। আগুনকে আল্লাহ পাক জ্বালানোর জন্য সৃষ্টি করেছেন, পানিকে ঠান্ডা করার জন্য, পানিকে পিপাসা মেটানোর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, বরফকে আল্লাহ ঠান্ডা করার জন্য সৃষ্টি করেছেন, এইভাবে যেই যেই জিনিসকে যেই গুণ বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে তার বাস্তব অবস্থার লিসানুল হাল যেটাকে বলা হয়, তার যে অবস্থা, অবস্থার ভাষাই তসবিহ করা। শুধু এইটুকুই নয়, এটা তো করে, সকল সৃষ্টি করে, কাফেরও করে, কিন্তু এছাড়াও জবানে মাকাল, লিসানুল মাকাল অর্থাৎ ভাষাগত দিক দিয়ে প্রত্যেক মখলুক, প্রত্যেক সৃষ্টি, পাহাড় পর্বত, হ্যাঁ, হাজার সাজার গাছপালা সবকিছুই তসবিহ করে, সবকিছুই তসবিহ করে আল্লাহ রাব্বুল আলামিনের। এর প্রমাণ সূরাতুল ইসরার আয়াত নম্বর 44 এ রয়েছে। আল্লাহ পাক বলেন তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়ামান ফীহিন, সাত আকাশ আর জমিন, ওয়ামান ফীহিন, আর যে কেউ এর মাঝে রয়েছে, এ সব কি করে, তসবিহ করে। ওয়াইন মিন শাইইন, তারপরে আল্লাহ পাক আর কত একটা করে গোনাবেন, বলছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কিছু নেই যা আল্লাহ পাকের প্রশংসার সাথে তসবিহ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে না। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন তবে লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তসবিহ করা তোমরা বুঝো না, তাদের ভাষা তোমরা বুঝতে পারো না, লা তাফকাহুনা তাসবিহাহুম, তাহলে বোঝা গেল যে তাদের শুধু অবস্থা দিয়ে, লিসানুল হাল দিয়ে তসবিহ করে না, বরং তাদের ভাষা দিয়ে তসবিহ করে, কিন্তু তাদের ভাষা আমরা মানুষ বুঝি না, মানুষ মানুষের ভাষা বুঝি, অন্যের ভাষা বুঝি না, মানুষেরই তো ভাষা অন্য ভাষা, যে ভাষা আপনি জানেন সেই ভাষাই তো বুঝেন না। অন্য ভাষা দিয়ে যদি কেউ তসবিহ করে আপনি বুঝেন, বুঝবেন তামিল ভাষা, ইন্দোনেশিয়ান ভাষা দিয়ে তসবিহ করে বুঝবেন, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি বাংলা, আপনার বাংলাটা নন বেঙ্গলি বুঝবে, তো এটাই তো বুঝেন না। তো আল্লাহ রাব্বুল অন্য মখলুকাত সম্পর্কে বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এটি স্পষ্ট দলিল, তারা তাদের ভাষাগত দিক থেকেও কথার দ্বারাও তসবিহ করে সমস্ত সৃষ্টি। তাই এই তসবিহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে শুরু করেছেন। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলী, যেগুলি গুণবাচক নাম সেগুলি উল্লেখ করেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের সিফাত গুণ উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ রুবুবিয়াত আল্লাহ পাক উল্লেখ করেছেন, আর বেশ কিছু আল্লাহ রাব্বুল আলামিন আউয়াল আখির জাহির বাতিন, এগুলি আজিজ হাকিম আলিম কাদির, এই সমস্ত গুণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করলেন, এই বিষয়গুলি আল্লাহ পাকের কাজ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর খবর রাখেন, তার জ্ঞানের দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে এবং ক্ষমতার দিক থেকে, বিভিন্ন দিক থেকে, আল্লাহ পাক জানার দিক থেকে, দেখার দিক থেকে, সমস্ত দিক থেকে আল্লাহ পাক সব সব জায়গায় তো রয়েছেন, সকলের সাথে রয়েছেন। এই বিষয়গুলি আল্লাহ পাক উল্লেখ করেছেন। জমিন আসমানের মালিক তিনি, তারপর রাত দিনের আবর্তন বিবর্তনের মালিক তিনি, কখনো রাতকে ছোট করেন, দিন বড় করেন, দিনকে ছোট করে রাতকে বড় করেন, ইত্যাদি সব উল্লেখ করার পরে আল্লাহ পাক দাওয়াত দিচ্ছেন ইমানের দিকে। আমিনু বিল্লাহি ওয়া রাসূলে, আল্লাহর প্রতি ইমান নিয়ে আসুন এবং তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান নিয়ে আসো, এবং ইমান নিয়ে আসার পরে এই ইমানকে অন্যদের পর্যন্ত, ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে ধন সম্পদ, সেদিকেও দাওয়াত দিয়েছেন। ওয়ান ফিকু এই মিম্মা জাআলাক মুস্তাখলাফিনা ফিহি। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদে এই বিষয় উল্লেখ করেছেন। প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাসবীর, পরে তাওহীদে আসমা ও সিফাত, তারপরে তাওহীদে রুবুবিয়াত, যারা তাওহীদ বুঝেন, তাওহীদের প্রকরণগুলি বুঝেন তাদের জন্য আবার বলছি, তারপরে তাওহীদুল উলুহিয়াত, আল্লাহর প্রতি ইমানের দিকে আহ্বান, রাসূলের প্রতি ইমানের দিকে আহ্বান, আর তারপরে অন্যান্য বিষয়গুলি উল্লেখিত হয়েছে, আখিরাতের কথা, আখিরাতে মুনাফিকদের অবস্থা, মুমিনদের অবস্থা, এইসব আল্লাহ পাক উল্লেখ করেছেন। এখন শুরু করি আমরা তরজমার সাথে তাফসীর। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। কোরআনে কারীমের বেশ কিছু সূরা রয়েছে, যে সূরাগুলি সাব্বাহ দিয়ে শুরু হয়েছে, না হয় সাব্বাহ দিয়ে শুরু হয়েছে, আর না হলে সাব্বিহিসমা সাব্বাহ দিয়ে শুরু হয়েছে, আমরের সেগা দিয়ে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুনা বলছেন সুবহানাল্লাহ, মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশসমূহ এবং জমিনে যা কিছু রয়েছে। তাহলে শুধু ব্যক্তি নয়, মান বলেননি শুধু, কেন মা বলা হয়েছে, যা কিছু ব্যক্তি বস্তু সব কিছু, আকাশ এবং জমিনের সবকিছুই আল্লাহ পাকের তাসবীহ করে, পবিত্রতা ঘোষণা করে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, আর কেন তারা পবিত্রতা ঘোষণা করবে না আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক? কারণ তিনি তো হচ্ছেন আল আজিজ, মহাপরাক্রান্ত, তিনি কারো কাছে হার মানেন না। আল আজিজ, ইজ্জত থেকে আজিজ, আল্লাহ পাকের গুণবাচক নাম। আল হাকিম, হিকমত থেকে আল্লাহ পাকের নাম হচ্ছে আল হাকিম, তিনি মহাপ্রজ্ঞাময়, বিজ্ঞানময় তিনি। তার প্রত্যেকটি কথা কাজে, সে সৃষ্টিগত কাজ হোক অথবা বিধানগত কথা কাজ হোক, সবগুলিতে হিকমত প্রজ্ঞা রয়েছে। সৃষ্টিগত কথা কাজ আল্লাহ পাকের সৃষ্টিতে যা হচ্ছে, ঘটছে, যা আল্লাহ ঘটাচ্ছেন, প্রত্যেকটিতে হিকমত রয়েছে। আপনার জন্য অপ্রীতিকর হতে পারে, একটা দুর্ঘটনা হল, এক দুর্যোগ আসলো, একটা আপনার জন্য আপনার মনের উল্টা কিছু হইল, হ্যাঁ, আপনার আপনজনকে হারিয়ে ফেললেন, হ্যাঁ, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হলেন, আপনি বুঝছেন এটা তো কোনো লাভ দেখি না, ক্ষতি ছাড়া তো কিছু দেখলাম না, কিন্তু আল্লাহ পাকের এই সব কাজে হেকমত রয়েছে। কাউকে যদি আল্লাহ পাক আমির বানান, সচ্ছল বানান, তাতে হেকমত রয়েছে। কাউকে যদি ফকির বানান, তাতে হেকমত রয়েছে। কারো কাছ থেকে আল্লাহ কেড়ে নেন, তাতে হেকমত রয়েছে। কাউকে যদি আল্লাহ অঢেল কিছু দেন, তাতে হেকমত রয়েছে। এগুলো হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত কাজ, আমরা কৌনি। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগত বিষয়ে যেগুলি শরীয়তের বিধিবিধান, পাঁচ ওয়াক্ত সালাত, তাতে তিনি হাকিম, হ্যাঁ, বাইতুল্লাহর হজ, তাতে তিনি হাকিম, প্রজ্ঞা রয়েছে, হিকমত রয়েছে। ওমরাতে হিকমত রয়েছে, হেজাব পর্দাতে হিকমত রয়েছে, আর নারীদের কর্মক্ষেত্র আলাদা, পুরুষদের কর্মক্ষেত্র আলাদা, একাকার হয়ে কাজকর্ম করবে না, এতে হিকমত রয়েছে। আর দেখুন কি কি পাশবিক জীবনযাপন করছে ওই সব মানুষরা, যারা পশুর মতো নারী পুরুষ একাকার হয়ে বসবাস করে, জীবনযাপন করে, আর কর্মক্ষেত্রে একাকার হয়ে যায়। তো আল্লাহ পাকের প্রত্যেকটি বিধিবিধানে হিকমত রয়েছে। কুল ফালিল্লাহিল হিকমাতুল বালিগা, আল্লাহ পাকের মহান হিকমত রয়েছে। আল্লাহ পাকের নাম হচ্ছে আজিজ, আল্লাহ পাকের নাম হাকিম। তারপরে আল্লাহ বলছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিনের মালিকানা, সার্বভৌমত্ব একমাত্র তাঁর, কে মালিক? একমাত্র আল্লাহ। বাহ্যিক দুনিয়াতে ধোকা খেয়ে যাচ্ছেন, অনেক বড় বড় মালিক দেখছেন, মনে হচ্ছে বিশাল দেশের মালিক, আর একটি অনেক সময় একটি দেশের মালিক হলো সারা পৃথিবীতে ডান্ডা ঘোরাচ্ছে, সারা পৃথিবীতে যা ইচ্ছা করছে তাই ঘটাচ্ছে করছে, এইসব করছে, তা দেখে ধোকা খেয়ে যাচ্ছেন অনেকে, অনেকে ধোকা খেয়ে যাচ্ছেন। না, আল্লাহ সত্যিকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ পাক যে একক মালিক, তার এই মালিকানা সুস্পষ্ট হয়ে উঠবে একমাত্র কিয়ামতের দিন। দুনিয়াতে সকলের জন্য সুস্পষ্ট হয়ে উঠবে না, অনেকেই প্রতারণায় থাকবে, ধোকা খেয়ে থাকবে, আর মনে করে আমি অনেক কিছুর মালিক হয়েছি, আমিও গাড়ি বাড়ি নারীর মালিক হয়েছি, আমিও ধন সম্পদের মালিক হয়েছি। কেমন মালিক দেখুন, যে আপনার হাতে কিছুদিন থাকলো, তারপরে আপনাকে ছেড়ে দিয়ে আপনার ধন সম্পদ যেগুলির মালিক ছিল সেগুলি চলে গেল, অথবা আপনাকে ছেড়ে চলে যেতে হলো, হচ্ছে না হচ্ছে না, আর সেগুলির মালিক আল্লাহ পাক অন্যকে বানিয়ে দিলেন। এই জন্য এই সুরাতে একটা অংশ রয়েছে, ওয়ালিল্লাহ মিরাসুস সামাওয়াত, আসমান জমিনের মিরাস কার? আল্লাহর। আসলে আমরা দেখি আমাদের ধন, আমাদের ধন সম্পদ তো কিছু না, কিছুদিন আমাদের হাতে থাকলো, তারপরে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ওয়ারিস বানিয়ে দিলেন। আল্লাহ আপনার ছেলে মেয়েকে যদি ওয়ারিস বানাইতে চান তো সেগুলি আপনার ইন্তেকালের সময় বেঁচে থাকলো, না হলে গেছে, তার আগে মারা গেছে, তো ওরাও পেল না, অন্য অন্য কেউ পেল, অথবা তাদেরও হাত ছাড়া হয়ে গেল, বৈধ আর অবৈধ হয় যেভাবে হোক না কেন, অন্যের হাতে চলে গেল, হচ্ছে না হচ্ছে না। জি হ্যাঁ, তো আসল মালিক আল্লাহ রাব্বুল আলামিন, লাহু মুলকুস সামাওয়াতি ইয়াহি ওয়া ইয়ামিত, তিনি একমাত্র প্রাণ দান করেন, কেউ প্রাণ দান করতে পারে না। সুতরাং এই শিরকি কুফুরি আকীদা রাখেন না যে মাজারে গেলে ওলিরা বাবারা ছেলে মেয়ে দিতে পারে, ছেলে মেয়ের আশাই, হ্যাঁ, নিঃসন্তান সন্তানের আশাই যাবে মাজারে, না মুশরিকদের কাজ, এটা মুসলিমের কাজ হইতে পারে না। ওয়া ইয়ামিত, এবং মৃত্যুদানের মালিক একমাত্র আল্লাহ, তিনি একমাত্র মৃত্যু দান করেন, আর কেউ আপনার মত নিয়ে আসতে পারে। সুতরাং যেখানে আপনার মত আছে, যেই অবস্থায় মত আছে, আর যখন মত আছে তখনই মত পৌঁছিবে যেখানে থাকেন না কেন, আপনার যদি প্রয়োজন নাও থাকে সেখানে যাওয়ার, তারপরে এমন কিছু কারণ তৈরি হয়ে যাবে যার কারণে আপনাকে ওখানে যেতেই হবে, অনিচ্ছুক কখনো যাবেন না, আপনি সারা জীবন কোনোদিন যাননি, সেই জায়গায় যাওয়ার কল্পনাও করেননি, তারপরেও আল্লাহ পাক এমন ভাবে সেখানে পৌঁছে দিলেন, কারণ মত কি আপনার ওখানেই আছে। আল্লাহ বলছেন কোন মানুষ জানে না যে কোথায় কার মত আছে, সারা জীবন সৌদি আরবে থাকলেন, সারা জীবন 30 বছর 35 বছর 40 বছর কেটে গেল, মত এখানে আসলো না, মালাকুল মত ওখানে অপেক্ষা করছে, বাংলাদেশ যাবি বা অমুক জায়গায় অমুক দেশে যাবে ওখানেই তোর মত আছে, কিন্তু মাত্র হয়তো 2-4 দিনের জন্য কেউ আসলো ভিজিটে অথবা হজে, সেখানে তার মত এসে হাজির, কেন সেখানেই তার মত আছে, জীবনে সৌদি আরব আসা নসিব হয়নি, দেখছেন না, হচ্ছে না হচ্ছে না। তো ইয়াহি ওয়া ইয়ামিত, মতের মালিক আল্লাহ, এবং মত যে কোনখানে হবে আর কখন হবে কিভাবে হবে এসবের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান, হুয়াল আউয়ালু, তিনি আদি, তিনি প্রথম, তার আগে কিছুই ছিল না, ওয়াল আখির, তিনি অন্ত, তারপরে আর কিছুই থাকবে না, যে আল্লাহর পরে আরো কিছু থাকবে না, আল্লাহর আদি নেই, শুরু নেই, শেষ নেই, হুয়াল আউয়াল ওয়াল আখির, ওয়া যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশমান, যাহির, জাহেরের তাফসীর করতে গিয়ে মুফাসসির বলছেন তিনি বিজয়ী সকল কিছুর ওপর, সকলের ওপর সবকিছুর বিজয়ী আল্লাহ রাব্বুল আলামিন, যারা যারো মানে বিজয়ী হওয়া হয়, ফাসবাহু জাহেরিন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, লা তাযালু তায়েফাতু মিন উম্মতি জাহেরিন আলাল হক, আমার উম্মতের একটি দল, হকপন্থী দল, নাজাত প্রাপ্ত দল যাদেরকে বলেছেন, সাহায্য প্রাপ্ত দল, মানসুরা, জাহিরিন আলাল হক, সত্যের উপর বিজয়ী থাকবে সর্বদা, সত্যের উপর কি থাকবে, বিজয়ী থাকবে, ওখানে জাহিরিন, জাহারা মানে সেখানে শুধু প্রকাশ নাই, যে প্রকাশ পায় বিজয়ী, বিজয়ী প্রকাশ পায়, তো ওয়াজাহির মানে যিনি আল্লাহ বিজয়ী, আজাহির প্রকাশমান শব্দিক অর্থ, ওয়াল বাতিন যিনি অপ্রকাশমান, ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি হচ্ছেন সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ, সবকিছু সম্পর্কে মহাজ্ঞানী। এই আয়াতে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক একটি নাম আল আউয়াল আল আখির আল জাহির আল বাতিন, এই নামগুলি দেখলাম। এই মর্মে একটি দোয়া শুনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুসনাদ আহমদেও রয়েছে আর সহিহ মুসলিমও রয়েছে। সহিহ মুসলিমে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কান আবু সালে আমরনা ইজা আরাদা আহাদুনা আইয়ানাম, বলছেন আবু সালে আমাদেরকে নির্দেশ দিতেন আমাদের কেউ যখন ঘুমাতে চাইবে অর্থাৎ ঘুমাবার পূর্বে যেন এই দোয়া পড়ি, কারণ আমাদের কাছে সময় কম, এইটুকু শুধু যেটুকু আমাদের তাফসীরের সাথে যে অংশটুকুর মিল আছে। আল্লাহুম্মা আনতাল আউয়াল, হে আল্লাহ তুমি হচ্ছে আদি, তুমি হচ্ছে সর্বপ্রথম। ফালাইসা ক্বাবলাকা শাই, যার ব্যাখ্যা কোরআনে আসলো শুধু হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন, হাদিসে বাড়তি তাফসীর কতটা জানতে পারলাম তা দেখুন। বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ আনতাল আউয়াল, তুমি হচ্ছে আদি, তুমি হচ্ছে সর্বপ্রথম। ফালাইসা ক্বাবলাকা শাই, তোমার পূর্বে কোনো কিছু নেই, কোনো কিছু তোমার পূর্বে ছিল না, তুমি সবকিছুর সৃষ্টিকর্তা। ও আনতাল আখিরু, এবং তুমি সর্বশেষ, তুমি হচ্ছে অন্ত। ফালাইসা বাদাকা শাই, তোমার পরে আর কোনো কিছু নেই, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আল্লাহ থাকবেন আর কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালাল ওয়াল ইকরাম, ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে তা হচ্ছে ধ্বংসশীল, ফান ফানা হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ওয়াবকা ওয়াজহু রাব্বের চেহারা, চেহারা বলে এখানে আল্লাহ চেহারা আছে বলেই সত্তা উদ্দেশ্য করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র থাকবে। ওয়ান, তারপরে বলছেন দোয়াতে ওয়ান তা জাহিরু, হে আল্লাহ তুমি হচ্ছে প্রকাশমান জাহির। ফালাইসা ফাওকাকা শাই, সুতরাং তোমার ওপরে কিছু নেই, তোমার উপরে আর কিছু নেই, তুমি হচ্ছে জাহির। তুমি এই অর্থ করতে পারেন হে আল্লাহ তুমি বিজয়ী, তোমার ওপর কেউ বিজয় লাভ করতে পারে না, তোমার ওপর কেউ জিততে পারে না। ফালাইসা ফাওকাকা শাই, দুটোই অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্থানে দেখে আল্লাহ পাক সবকিছুর ঊর্ধ্বে, আল্লাহ আজিম এবং আল্লাহ আকবর, আল্লাহ সবকিছুর চাইতে বড় এবং সবকিছুর চাইতে মহান, এবং আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, তিনি সাত আসমান জমিনের উপর আরশে আজিমে সমুন্নত। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই দিক থেকে আল্লাহ রব্বুল আলামিন কি আযাহির, ফালাইসা ফাওকাহু শাই, আল্লাহর উপরে কিছু নেই। ওয়া আনতাল বাতিন, এবং তুমি গুপ্ত বা অপ্রকাশমান, ফালাইসা দুনাক, এতটুকু তো আল বাতিন নাম তো কোরআনের আয়াতে আসলো ঠিক না, কিন্তু তাফসীরে ফালাইসা দুনাকা শাই, সুতরাং তোমার নিম্নে কিছু নেই বা তোমার গভীরে কিছু নেই, তোমার থেকে গভীরে কিছু নেই। অর্থাৎ এর মানে কি করবেন তাহলে, এর মানে হচ্ছে তাফসীরকারগণ বলছেন বা ভাষ্যকারগণ যে হে আল্লাহ তুমি এমন গোপন খবর রাখো, এমন অপ্রকাশমান বিষয় বা বস্তু সম্পর্কে জানো যা যা কেউ জানে না। ফালাইসা দুনাকা শাই, তোমার তোমার যে এলম রয়েছে তার থেকে গভীরে কারো এলম নেই, বরং তোমার এলম সবকিছুর গভীরতা পর্যন্ত পরিব্যাপ্ত। ইকযি আন্নি আন্নাদ দাইন, হে আল্লাহ আমাদের ঋণ পরিশোধ করে দাও। ওয়া আগনিনা মিনাল ফাকর, এবং আমাদের অভাব দূর করে দাও বা অভাব মুক্ত আমাদেরকে করে দাও। এই ছিল হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ সম্পর্কে আউয়াল আখির জাহির বাতিন সম্পর্কে। মহান আল্লাহ ইরশাদ করেছেন আল্লাযী খালাকা আস-সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম, আল্লাহ সেই সত্তা যিনি আকাশসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে, রবিবার থেকে শুক্রবার পর্যন্ত আল্লাহ পাক ছয় দিনে আকাশ জমিন সৃষ্টি করেছেন। সূরা ফুসসিলাতে বিস্তারিত রয়েছে যে কোন কোন জিনিসগুলি কোন দিনগুলিতে করলেন, ওই আয়াতগুলি পড়লে এর আগে তাফসীরে করা হয়েছে, সুতরাং আবার ফিরাচ্ছি না ওগুলো। ছয় দিন আল্লাহ পাক সবকিছু, আকাশ জমিন এবং আকাশ জমিনের মাঝে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি সমুন্নত হলেন আরশে, অতঃপর তিনি সমুন্নত হলেন আরো সমুন্নত বলবেন, এই কথা বলবেন না যেমন তাবিলকারে বলছে অতপর তিনি আরশের মালিক হলেন। যারা তাবিল করেছে আল্লাহর জন্য কোন দিক বলা যাবে না, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহকে বলা যাবে না যে আল্লাহ ওপরে আছেন, হ্যাঁ আসমান জমিনের ওপরে, আমাদের ওপরে আল্লাহ, আল্লাহ আরশে আজিম, এইসব বলা যাবে না। এগুলো হচ্ছে আশআরি মাতুরিদীদের গুমরাহি, ভুল ভ্রান্ত মতবাদ, যার ফলে তারা কি করে ইস্তাওয়া মানে তাদের কাছে ইস্তাওলা, ইস্তাওলা মানে মালিক হওয়া, ওলি থেকে মালিক হওয়া, তো সুমাস্তাওয়াল আরশ মানে অতবার তিনি আরশের অধিপতি হলেন, তাদের কাছে গুমরাহি অর্থ আরশের মালিক হলেন। তার মানে আসমান জমিন সৃষ্টি করার আগে তো আল্লাহর আরশ ছিল না, ছিল না, হ্যাঁ আল্লাহ তো আরশ আগে সৃষ্টি করেছে, ঠিক না? এই যেই যদি অর্থ হয় যে অথবা আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করার পরে আল্লাহ আরশের মালিক হয়ে অধিপতি হলেন, তার মানে আল্লাহর আধিপত্য আসমান জমিন সৃষ্টি করার আগে আরশের উপর ছিল না। ঠিক ওই রকমই এরা অর্থ করে, যেমন কোন শাসক সম্পর্কে যে পাঁচ বছর পরে এক দল বিদায়ী হলো আর এক দল আসলো, বলছে অমুক দল এখন গদিতে বসেছে বা অমুক ব্যক্তি এখন গদিতে বসেছে, সিংহাসনে বসেছে, তো ওই রকমই অর্থ এরা করে থাকে, দুনিয়ার শাসকের সাথে তুলনা করে ওই রকমই অর্থ করে থাকে। আজ আর ফারে এলা গুমরাহের শিকার, বরং আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, এ কথা মানুষের ফিতরাত বলে, মানুষের প্রকৃতি বলে, অনুভূতিও বলে, এহসাস অনুভূতিও বলে, ফিতরাত বলে, কোরআন সুন্নাহর ওয়াহিও বলে, কোরআন সুন্নাহ ওয়াহি বলে, ফিতরাত মানুষের প্রকৃতি কেমন করে বলে, মানুষের প্রকৃতি যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে তখন মনটা কোন দিকে যায়, হ্যাঁ সবর দিকে যায়, হাতটা কোন দিকে উঠান, ভোর দিকে উঠান, হ্যাঁ বালা মুসিবতে পড়লে আল্লাহ, আর ও আশারি মতবাদে ওই মাতরিদি মতবাদে গুমরাহিতে বিশ্বাসী যারা আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা কিন্তু আল্লাহ এরকম করে না, করে আল্লাহ করে এরকম আল্লাহ করে না, বালা মুসিবতে পড়লে তাহলে বোঝা গেল যে ওর প্রকৃতি বলছে যে তোর আসল ইমান হচ্ছে যে আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে আছে। আর দিন ইসলাম হচ্ছে দিনুল ফিতরা, দিন ইসলাম হচ্ছে প্রাকৃতিক দিন, ন্যাচারাল দিন, কুল্লমাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেক শিশু জন্মায় ইসলামের ফিতরাতের উপর, আর মানুষের ফিতরাতে এই কথা রাখা আছে সৃষ্টিগতভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকাতের আসমান জমিন সবকিছুর ঊর্ধ্বে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ালা মা ইয়ালাজু ফিল আরজ, তিনি জানেন যা কিছু জমিনে প্রবেশ করে, জমিনে যা কিছু প্রবেশ করে, যা কিছু করতে পারে, তার দুই একটা উদাহরণ এর আগে এইরকম আয়াতগুলি অনেকবারই আমাদের তাফসীরে এসেছে, জমিনে কি ঢুকে, ওলা যায় আলাজ মানে ঢোকা প্রবেশ করা, হ্যাঁ বৃষ্টির পানি, তারপরে হ্যাঁ বীজ, বীজ গাছের হোক আর শস্যের হোক, এইরকম বহু কিছু রয়েছে, পোকা মাকড় কীট পতঙ্গ ইত্যাদি, আমায় এখরো জমিন হা, আর জমিন থেকে যা কিছু নির্গত হয় বেরিয়ে আসে, জমিন থেকে বেরিয়ে আসে কি, হ্যাঁ গাছপালা লতা ইত্যাদি, হ্যাঁ এইরকম বহু কিছু, ওমায়ানজুল মিনাস সামাই, আর যা কিছু আকাশ থেকে নেমে আসে, ওমায় আরুজু ফিহা, আর যা কিছু আকাশে উত্থিত হয়, ওমায়ানজুল মিনাস আকাশ থেকে কি নামে, বৃষ্টি নেমে আসে ওপর থেকে, আকাশ মানে এখানে আকাশ থেকে কখন না, কারণ সাইন্টিফিক দিক থেকে কি হয় আপনাকে বলবে তো বোকা, মেঘ মেঘ মেঘমালার কি বৃষ্টি নামে, আকাশ থেকে তো আর বৃষ্টি নামে না, সেজন্য বলবেন আরবি ভাষায় প্রথম কথা আকাশ, সামা ইয়াসমু মানে হচ্ছে উঁচাতে থাকা, ওপরে থাকা, তো আরবিতে যে সামা বলা হয়েছে আকাশ, যা আপনার মাথার উপর আছে তাই হচ্ছে আকাশ, বুঝা গেছে, এই অর্থে মেঘমালাও আকাশের অর্থ, আর আসল আকাশ তো রয়েছে, এই জন্য কেউ যদি বলে আকাশ থেকে কোরআনে করিম, আল্লাহ বলছে ওয়ানাজ্জালু মিনাস সামাই মান, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, পানি বর্ষণ করেন, তার মানে এই নয় যে কোরআনে ভুল কথা বলা হয়েছে, মাথার উপরে যা আছে তাই হচ্ছে আকাশ। তাছাড়া আসমান থেকে আল্লাহ পাকের ওহী নাজিল হয়, ফেরেশতারা নেমে আসেন, আল্লাহ পাকের আদেশ নিষেধ আসে, এই কাজ করো এই কাজ করিও না, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ নিষেধ হয়েছে, হইতেই আছে, এই করো সেই করো, এই করো না সেই করো না, হচ্ছে না হচ্ছে না, এই হোক এই যেন না হয়, কোন উত্থিত হয় কি, আকাশে ওঠানো হয় কি, আরাজে আরজ মানে চড়া, এই জন্য মেরাজ, মেরাজকে মেরাজ বলা হয়, আকাশ পথের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণকে মেরাজ বলা হয়, আর সিঁড়িকেও মেরাজ বলা হয়, লিফট কেও আরবি ভাষায় মেরাজ বলা হয়। যদি এই শব্দগুলো লিফটের ক্ষেত্রে প্রয়োগ না করে সাদ আয়া সাদু মানে চড়ার, ওখান থেকে মিসআদ বলছে লিফটকে। নেক আমল শুধু ওপরে যায়, পাপের আমল যায় না, মানুষের আমল উঠানো হয়। সোমবারে আর বৃহস্পতিবার আমল উঠানো হয়, তারপরে ফেরেশতারা যারা ডিউটিতে আসেন তারা আসরে যান, আবার আসরে কিছু আসেন নেমে আসেন ফেরেশতা, আবার ফজরে যান আমল নামা এখান থেকে রিপোর্ট নিয়ে ইত্যাদি এসব। এছাড়া আরো অনেক কিছু হতে পারে। অমায়া রোজফিয়া এবং তিনি তোমাদের সাথে রয়েছেন তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সাথে রয়েছেন যেখানেই থাকো না কেন। এখন আপনি এই আয়াতটুকুতে যদি বাহ্যিক এই অর্থই শুধু নিয়ে নেন যে আল্লাহ তোমাদের সাথে রয়েছেন মানে সত্তাগত দিক থেকে আল্লাহর জাত তোমাদের সাথে রয়েছেন যেখানেই থাকো না কেন, তাহলে তার একটু আগে আল্লাহ বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আরশে সমুন্নত। দুইটো কথাতে সংঘর্ষ নয়, দ্বন্দ্ব নয় কি? আল্লাহ বলছেন আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করলেন, তারপর আল্লাহ কোথায় সমুন্নত? ইস্তাওয়াল আরশ, তিনি আরশে, তিনি আরশে। আর তারপরে শুধু এই আয়াত নয়, এই সুম্মাস্তাওয়া আলাল আরশ আর রহমান আরশ ইস্তাওয়া অনেকগুলি আয়াত কোরআনে কারিমে রয়েছে যা আমাদের আকীদার আলোচনাগুলিতে উল্লেখ করেছি সেই আয়াতগুলি। আর তার সাথে সাথে আল্লাহ, কেউ যদি বলে আবার যে আল্লাহ আরশে রয়েছেন কিন্তু আল্লাহ আরশ সব জায়গায়, এইভাবে তো ধোকা দিতে পারে, আল্লাহ আরশে রয়েছেন ওটাও মানলাম আর আল্লাহ আরশ সব জায়গায়, সুতরাং ওয়াহুয়া মাকুমাই নামে কুনতুম তোমাদের সাথে আল্লাহ আছেন, সত্তাগত দিক থেকে আল্লাহ আছেন। তখন তাদেরকে বলবেন যে আল্লাহ বলছেন যে আকাশে তিনি আছেন। সূরা মুলক পড়ে দেখেন, আমিনতুম মানফিস সময়, তোমরা কি নির্ভীক, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি কোথায় রয়েছেন? মানফিস সময়, যিনি আকাশের উপর রয়েছে, যিনি আকাশের উপর রয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছে আল আলী, আলী আর আলী মানে কি? অলুগুন, অলুগুন থেকে অলুগুন মানে কি? উঁচু জায়গা। তো আল আলী আল্লাহর নামের সাথে তার অবস্থার মিল আছে না নেই? না আমাদের মতো, নাম তো হাবিবুর রহমান, হ্যাঁ আল্লাহর খুব প্রিয় বান্দা, কিন্তু আল্লাহর দুশ্মনির কাজ করি, পাপের কাজ, ঠিক না? নাম হচ্ছে মাশা আল্লাহ, আমাদের ওই বেদিন টেদিন নামগুলো বলেন না, বেদিনদের নাম তো খুব সুন্দর সুন্দর নাম, কিন্তু হ্যাঁ আব্দুল লতিফ, হ্যাঁ লতিফের বান্দা, আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন, তো এইরকম উদাহরণস্বরূপ ধরেন আশরাফ শ্রেষ্ঠ, সিদ্দিকুর রহমান, সিদ্দিকুর রহমান বলছে আল্লাহর সিদ্দিক একবারে, হ্যাঁ সিদ্দিক একবারে মহাসত্যবাদী, বা সাদিক যদি আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু না আল্লাহর দুশ্মন, নামাজও পড়ে না, শিরিক করে, কবর মাজার পূজা করে, এইরকম আমাদের দেশে বহু নাম আছে। অধিকাংশ লোকের নামের সাথে তার কাম কাজের কোনো মিল নেই, বোঝা গেছে না? আকিদার মিল আছে না, ইবাদতের মিল আছে না, আখলাক চরিত্রের মিল আছে, কোনো মিল নেই দিন ইসলামের সাথে আল্লাহর সাথে তাদের করে। কিন্তু আল্লাহর নামের প্রত্যেকটি নামের সাথে তার কাজের গুণের মিল আছে। আল আলী, তিনি ওয়াহুয়াল আলিউল আযীম, সাব্বাহিস মা রাব্বিকাল আ'লা, তিনি সর্বোচ্চ। তাহলে তিনি সর্বোচ্চ শুধু মুখে বলবেন, আর কাজের ব্যাপারে আল্লাহ সব জায়গাতে আছেন, হ্যাঁ পাক না পাক সব জায়গাতে আছেন, আপনার ঘর না পাক ঘরেও আছেন, বাথরুমে আছেন, সব জায়গায় সর্বত্র বিরাজমান। গুমরাহি, এটা একেবারে নিছক হিন্দুদের কথা। হিন্দুদের থেকে কি করে যে চলে আসলো এই আকীদা ভারত উপমহাদেশের বিদাতি মুসলিমদের ঘরে, বিদাতি মৌলভী সাহেবদের ঘরে? মুশকিলটা হচ্ছে যে মোল্লাদের বদ আকীদা এটা। এটা জনসাধারণ যদি গুমরাহি হইতো তাহলে তো খুব সহজে সংশোধন হয়ে যেত, জনসাধারণকে বুঝিয়ে দেওয়া সহজ, কিন্তু মোল্লা মৌলভীরা কোরআন হাদিস পড়েও আল্লাহ তাদের বুঝার তৌফিক দিল না এক শ্রেণীর, যারা এই গুমরাহিতে লিপ্ত রয়েছে। তো কথা হচ্ছে যে আল্লাহ আকাশের ওপরে রয়েছেন, আকাশের ওপরে আরশে আজিমে রয়েছেন, আল্লাহর কথায় কোন রকমের দ্বন্দ্ব নেই, তাজাদ নেই, পরস্পর বিরোধী কথা কোরআনে কারিমে নেই, রাসুলের হাদিসে পরস্পর বিরোধী নেই। বাহ্যিক যদি রাসুলের হাদিসে কোথাও যদি দেখা যায় যে দুই রকমের অর্থ বহনকারী, তাহলে তার সমন্বয় অবশ্যই সন্ধান করেছেন মুহাদ্দিসিন কেরাম, কিন্তু কোরআনে কারিমে, কোরআনে কারিমে কোথাও বাহ্যিক দ্বন্দ্ব নেই, দ্বন্দ্বই নেই। আসলে আপনার বুঝার ক্ষেত্রে আপনার মগজে দ্বন্দ্ব ঢুকে আছে, কোন দ্বন্দ্ব নেই। কারণ আল্লাহ দ্বন্দ্ব কখনো হয় যে ভুলে যায়, আমরা ভুলে যাই। আজকে থেকে পাঁচ বছর আগে একটা ওই ফতোয়া জিজ্ঞেস করেছে, মাসলা জিজ্ঞেস করেছেন, বলেছি একরকম, বলেই গেছি কি বলেছে না বলেছি, আজকে আবার জিজ্ঞেস করলেন, দিলাম উল্টো আর একটা বইলাম। হইতে পারে না, পারে না, না হইতে পারে না। অনেকে বলতে পারে যে হইতে পারে না, আল্লামা বড় বড় হয়তো তারা, হ্যাঁ আল্লামা হইলে হয় না, না মানুষ বলে না, আরে আদম বলেছেন, সকলের বাপ বলেছেন, সুতরাং কেউ যদি দাবি করে যে আমার ভুল হয় না, তো তো জাহিল সে। কিন্তু আল্লাহ পাক অমা কানা রব্বুকা নাসিয়া, কোরআন আল্লাহ বলছেন, হে মানুষ শোনো, তোমার রব কখনো ভুলেন না। অমা কানা রব্বুকা নাসিয়া, তোমার রব ভুলে যান না, নাসিয়া মানে ভুলে যাওয়া, কখন আল্লাহ পাক ভুলেন না। তো কথাই দ্বন্দ্ব হয় কার, যে ভুলে যায়, হ্যাঁ জবান ঠিক রাখতে পারেন না, একবার একরকম আর একবার আর একরকম, বা হয়তো ভুলে গেছে, ইচ্ছা করে পারেন কিন্তু ভুলে গেছে, এইরকম তো নয়। তারপরে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন কাফের মুশরিকদেরকে কোরআন সম্পর্কে, ওয়ালাউ কানা মিন ইনদি গাইরিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, কোরআন যদি আল্লাহ ছাড়া কারো তরফ থেকে হইতো, মানুষের তৈরি করা রচনা করা হইতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে তাতে বড় বিরোধ দেখতে পেত। কোন বিরোধ নেই কোরআনে কারিমে। সুতরাং যারা এরকম বিরোধ সৃষ্টি করে বলে যে না না না না না, আল্লাহ আল্লাহ সর্বত্র বিরাজমান, সত্তাগত দিক থেকে আল্লাহর জাত সব জায়গায়, এই কথা মোটেই ঠিক নয়, বরং এটি গোমরাহদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাও নয়, চার ইমামের আকীদা নয়, চার ইমামের যে মজহাব ফলো করে থাকে এক শ্রেণীর লোকেরা, ইমাম আবু হানিফারও আকীদা এটা নয়, ইমাম শাফির আকীদা না, মালিকের আকীদা না, আহমদের আকীদা না, কারও আকীদা নেই, আশআরী মাতুরিদি আকীদা, এই আইম্মা কিরামদের কারো আকীদা ছিল না। এগুলো পরবর্তীকালে এক শ্রেণীর লোকেরা এই সব ভ্রান্ত আকীদা তারা গ্রহণ করেছে, মাসলা মাসাইলের ক্ষেত্রে ফিকহি মাসলা মাসাইলে হানফি হবে অথবা সাফি হবে অথবা মালিকি হবে, আর আকীদা নাকি আবু হানিফার কাছ থেকে নেওয়া যাবে না, সাফির কাছ থেকে নেওয়া যাবে না, মালিকের কাছ থেকে নেওয়া যাবে না, তখন আবুল হাসান আশআরীর কাছ থেকে সাফি মালিকিরা নিল, আর হানাফিরা তখন বলছে আকীদা আমাদের আবু হানিফার কাছ থেকে নেওয়া যাবে না, ওর চাইতে বড় নাকি কেউ আছে, কার কাছ থেকে, বলছে আবু মানসুর মাতুরিদির কাছ থেকে, যার ফলে গোমরাহির শিকার হয়েছে। পক্ষান্তরে হাম্বলিরা এই এদের চাইতে ভালো, হাম্বলিরা করেছে কি, ওরা বলছে ফিকহি মাসলা মাসাইলে যখন মুজতাহিদ আমরা মানছি ইমাম আহমদকে, তাহলে আকীদার ক্ষেত্রে কেন তিনি মুজতাহিদ নন, আকীদার ক্ষেত্রেও তিনি মুজতাহিদ। আর এর উপর বলবো যে আমরা এসব ইমামকে অন্ধভাবে অনুসরণ কোন একজনকে না করে সকলের শ্রদ্ধা রেখে সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যার কালিমার শাহাদাত দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর আকীদা মানবেন, সাহাবায়ে কেরামদের আকীদা মানবেন, তাদের আকীদাতে এইসব আশারী আর মাতুরিদ মতবাদ আল্লাহ সর্বত্র বিরাজমান আর আল্লাহ রাব্বুল আলামিন আরো সাজিমেন নেই, এইসব গুমরাহি ছিল না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন আল ইস্তিওয়া মালুম, ইমাম মালিক বলছেন আল ইস্তিওয়া মালুম, আল্লাহ আরো সে সমুন্নত এই কথা জানা, অল কাইফ মাজহুল, তবে এর ধরন আমাদের জানা নেই। ফিরে আসি তাফসীরের দিকে, আল্লাহ পাক বলছেন ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তাহলে কোন দিক দিয়ে নেবেন, আল্লাহ আরো সেও সমুন্নত ওইটাও ঠিক রাখতে হবে, আল্লাহ আসমানের ওপর আছেন, আমেনতুম মান ফিস সামা, যিনি আকাশে রয়েছেন, এই আয়াতও ঠিক রাখতে হবে, এর উপর ইমান ফরজ, আর ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম এটাও বিশ্বাস করা ফরজ। তাহলে কি বলতে হবে, তিনি তোমাদের সাথে রয়েছেন যেখানেই থাকো না কেন, সাধারণ যে কোনো সৃষ্টির সাথে একটা থাকা, আল্লাহর হচ্ছে মাইয়াতে আম্মা সাধারণভাবে সাথে থাকা, আর একটা হচ্ছে মাইয়াতে খাসা বিশেষভাবে সাথে থাকা। সাধারণভাবে সাথে থাকা হচ্ছে আল্লাহ পাকের জ্ঞানের দিক থেকে, সবকিছুর সাথে সবকিছুর জ্ঞান রাখেন, সকলের জ্ঞান রাখেন, ক্ষমতার দিক থেকে সবকিছুর ওপর তিনি ক্ষমতাবান, তারপরে দেখার দিক থেকে সবকিছু তিনি দেখেন, শোনার দিক থেকে সবকিছুই শোনেন তিনি, হ্যাঁ সকলের শোনেন, তারপরে হ্যাঁ পরিবেশনের দিক থেকে আল্লাহ পাক সবকিছুকে ঘিরে আছেন, আল্লাহ পাক সরেজনে বলেছেন, শুনে রাখো আল্লাহ পাক সবকিছুকে পরিবেশন করে রেখেছেন তার জ্ঞান দ্বারা, এই না যে তার সত্তা দ্বারা সব জায়গায় মজুদ, আল্লাহ সৌদি আরবে আছেন, আল্লাহ আমেরিকাতে আছেন, জাপানেও আছেন, আর জলেও আছেন, স্থলে আছেন, সাগরে আছেন, নদী নালাতেও আছেন, সর্বত্র বিরাজমান, মানে কি সব জায়গায় আল্লাহ, না, আল্লাহ বলছেন আহাতা বিকুল্লি শাইইন ইলমা। সুতরাং এটি তাবিল নয়, বরং এটা হচ্ছে এমন অর্থ যে অর্থের মাধ্যমে আপনার অন্যান্য আয়াতের সাথে সমন্বয় হবে। আর এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা হচ্ছে সালাফে সালেহীন আকীদা, এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের আকীদা। এই আকীদার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন। ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসীর। এই জন্য দেখেন ওয়াহা মা কায়নাম কুনতুম, বলার পরে বলছেন আল্লাহ তোমরা যা কিছু করো তা কি করছেন দেখছেন, বাসীর দেখছেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা তার, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর সবকিছুই তার কাছে ফিরে যাবে। দেখুন একটু গভীর ভাবে চিন্তা, সবকিছু আল্লাহর কাছে ফিরে যাবে। দুনিয়া আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, মানুষ মেহমান খানা কিছু আসলো, মোসাফির খানা নয় মেহমান খানা, যাই বলবেন। হ্যাঁ, আমরা বিভিন্ন হোটেলে গিয়ে থাকি, ওই হোটেলে কত লোক আমার আগে থেকেছে আর কত আমিও থাকলাম আর তারপরে আবার কত লোক থাকবে, ঠিক না? তো ওইরকম আছে দুনিয়া, তারপরে এই মোসাফির খানা থেকে সব চলে যাচ্ছে আসছে আর যাচ্ছে, শেষখানে কার কাছে ফিরে যাবে? সব আল্লাহর কাছে ফিরে যাবে। এত জমি জায়গা আর এত যে আপনার ধন সম্পদ সবকিছু কিন্তু ওইরকমই, সব সকলে ছেড়ে দিয়ে চলে যাবে, দুনিয়া থেকে মানুষ শেষ হয়ে যাবে, আল্লাহর মালিকানা আল্লাহর কাছে থেকে যাবে, সব ঠিক হবে আল্লাহর কাছে। ওয়াইলাল্লাহি তুরজাল উমুর। ইউলেজুল্লাইলা ফিন নাহারি ওয়া ইউলেজুন নাহারা ফিল লাইল, আল্লাহ পাক রাতকে দিনে প্রবিষ্ট করেন, ওয়া ইউলেজুন নাহারা ফিল লাইল, আর দিনকে রাতে প্রবিষ্ট করেন, দিনকে রাতকে দিনে ঢুকিয়ে দেন আর রাত দিনকে রাতে ঢুকিয়ে দেন। এর অর্থ কি? এর একটা অর্থ হচ্ছে যে রাতকে দিনে ঢুকিয়ে দেন মানে রাত থাকতে থাকতে রাতকে দিনে ঢুকিয়ে দেন মানে দিন চলছিল রাত চলে আসলো, রাত এসে দিনকে কি করল ঢেকে নিল, তারপর রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল, তারপরে দিনকে রাতে ঢুকিয়ে দেন, রাত চলছিল তারপরে দিনের এমন আলো পড়ল যে রাতকে দিল তাড়িয়ে, রাতের অন্ধকারকে তাড়িয়ে দিয়ে একবার আলোকিত করে দিল, এটা একটা অর্থ। আর একটি অর্থ হচ্ছে ঢুকিয়ে দেওয়া মানে রাতের কিছু অংশ দিনে ঢুকিয়ে দেওয়া, দিনের কিছু অংশ রাতে ঢুকিয়ে দেওয়া, মানে আল্লাহ সেই সত্তা যিনি কখনো রাতকে ছোট করেন দিনকে বড় করেন, আবার কখনো দিনকে বড় করেন রাতকে ছোট করেন, এটা হচ্ছে আমার অর্থ। ওহু আলিমুন বেজাতি সুদুর, এবং সেই আল্লাহই অন্তর্জামী, আলিমুন বেজাতি সুদুর, যা বক্ষের ভিতরে রয়েছে সে সম্পর্কে সম্যক জ্ঞানী, অর্থাৎ তিনি অন্তর্জামী। আমিনু বিল্লাহ ওয়া রাসূলি, সুতরাং আল্লাহ পাকে যখন এগুলি গুণ, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব এবং আল্লাহ পাকের গুণাবলী আল্লাহ পাকে শোনালেন, সুতরাং তোমাদের কি করণীয়, তোমাদের করণীয় হচ্ছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ইমান নিয়ে আসো। বোঝা গেল যে শুধু আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা অসম্পূর্ণ ইমান। এই জন্য ইহুদি খ্রিস্টান যদি বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, সেটা তাদের ইমানের জন্য যথেষ্ট না, অর্ধেক ইমান অর্ধেক কুফরি, যার ফলে কখনো মুক্তি পাবে না। শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের প্রতি তারা ইমান নিয়ে আসে না। পক্ষান্তরে একজন মুসলিম আল্লাহর প্রতি ইমান রাখে, শেষ রাসুলের প্রতি ইমান রাখে, এমনকি যত নবী রসুলগণ এসেছেন সকল নবীর প্রতি ইমান রাখে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলি, আল্লাহর যত রসুল রয়েছে তাদের মাঝে কোন রকমের আমরা পার্থক্য করি না যে একে মানবো ওকে মানবো না। ওয়ানফিকু মিম্মা জাআলাক মুস্তাখলিফিন ফী, আর তোমরা ব্যয় করো ওই ধন সম্পদ থেকে যার ওপর তোমাদেরকে কি করা হয়েছে, খলিফা বানানো হয়েছে, তোমাদেরকে স্থলাভিষিক্ত করা হয়েছে। জাআলাকুম, আল্লাহ পাক বানিয়েছেন মুস্তাখলিফিন ফী, যাতে যার তোমাদেরকে ভাবার্থ করে যার তোমাদেরকে উত্তরাধিকারী বানিয়েছেন, তোমরা ব্যয় করো ওই ধন সম্পদ থেকে যার তোমাদেরকে উত্তরাধিকারী বানিয়েছেন। আল্লাহ পাক খলিফা বানিয়েছেন, ধন সম্পদের খলিফা, বাপের খলিফা ছেলে, আবার ছেলে ওই ছেলে চলে গেল তার ছেলেরা মেয়েরা ইত্যাদি জামাই অন্যরা। ফাল্লাযীনা আমানু মিনকুম, সুতরাং তোমাদের মধ্যে থেকে যারা বিশ্বাস স্থাপন করবে, ও আনফাকু, আর ব্যয় করবে আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ দিনের জন্য, লাহুম আজরুন কবীর, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহ, তোমাদের কি হয়ে গেছে যে আল্লাহর প্রতি তোমরা ইমান নিয়ে আসবে না? ওয়া রাসূল ইয়াদুকুম, অথচ রাসূল তোমাদেরকে ডাকছেন, রাসূল আহ্বান করছেন, এমন না যে তোমরা অজ্ঞতায় আছো, রাসূল পাঠিয়ে আল্লাহ পাক তোমাদেরকে দাওয়াত পৌঁছে দিয়েছেন। লেতুমেনু বিরব্বিকুম, যাতে করে তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান নিয়ে আসো। ওয়াকাদ আখাযা মিসাকাকুম, আর রাসূল পাঠানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে চুক্তিও নিয়েছেন, প্রতিশ্রুতিও নিয়েছেন। এই চুক্তি কি? আর আখাজার ফাইল কর্তাই বা কে? একদল বলছেন আখাদা মানে আখাদা আল্লাহ, আল্লাহ পাক তোমাদের কাছ থেকে চুক্তি নিয়েছেন তোমাদের, কি চুক্তি? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের পিঠ থেকে আত্মাগুলিকে বের করলেন, নিলেন আল্লাহ রাব্বুল আলামিন, নেওয়ার পরে কি বললেন, আলাস্তু বিরাব্বিকুম, যে আহাদ প্রতিশ্রুতি চুক্তি নিয়েছিলেন, তোমাদের রব কি আমি নই? হে আদম সন্তান, কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে, মমিন কাফের সকলে এক বাক্যে বলেছিল এই জবাব, এর জবাবে যখন আল্লাহ পাক জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, কালু, তারা বলেছিল কি, বালা, অবশ্যই আপনি আমাদের রব সৃষ্টিকর্তা, আপনি আমাদের পিতা আদমকে সৃষ্টি করেছেন, বালা, এই ওয়াদা, ওয়াকাদ আখাযা মিসাকা, তোমাদের ওয়াদাও নেওয়া হয়েছে, আর নবী তোমাদের স্মরণ করিয়া দেন, ওই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়া দেওয়ার জন্য নবীও এসেছেন, তারপরে কেন ইমান নিয়ে আসবে না, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো তাহলে ইমান নিয়ে আসো। আর কোন কোন তাফসীর কারগণ বলছেন ওয়াকাদ আখাযা মানে আখাযা রাসূলু, কারণ রাসূলের কথা এর আগে উল্লেখিত হয়েছে কাছাকাছি জায়গায়, তাহলে কি অর্থ হবে, রাসূল তোমাদের কাছে প্রতিশ্রুতিও নিয়েছেন, রাসূল তোমাদেরকে আহ্বানও করছেন দীন ইসলামের দিকে, আর রাসূল তোমাদের কাছে প্রতিশ্রুতিও নিচ্ছেন, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাইয়াত শপথ করতেন ইসলামের বাইয়াত, কেউ যখন ইসলাম কবুল করত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের হাতে হাত দিয়ে আর মহিলাদের পর্দার আড়াল থেকে কথার দ্বারা তাদের সাথে কি নিতেন, বায়াত মানে শপথ নিতেন যে তোমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে, রাসূলের প্রতি ইমান নিয়ে আসবে, তোমরা পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করবে, নেক আমলগুলি করবে, আর গুনাহের কাজ করবে না, বা উনি আলা আল্লাহ তুশরিক, যে বায়াতের কথা সূরা মুমতাহিনাতে রয়েছে, সূরা মুমতাহিনা যার তাফসীরের আগে হয়েছে 28 পারাতে রয়েছে, ওতে রয়েছে যে শির করব না, আখন করব না, জেনা করব না, মিথ্যা অপবাদ দেব না, ইত্যাদি ইত্যাদি। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কবুলের বায়াত নিয়েছেন, এই এক বায়াত ইসলামে রয়েছে, আর ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হলে শাসকের বায়াত রয়েছে, আর নবী সাল্লাম কখনো কখনো জিহাদের ময়দানে জিহাদের জন্য বায়াত রয়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহর বায়াত রয়েছে, খলিফাগণ আবু বকর ওমর তারা যখন খলিফা আছেন, খলিফা হয়েছেন বা যুগে যুগে খলিফারা হয়েছেন, তখন দেশের গণ্যমান্য সকলের কাছে ভোট ইলেকশনের মতো নয়, গণ্যমান্য লোকদের কাছ থেকে বায়াত নেওয়া হয়েছে, তার মানে বাকি যারা রয়েছে গণ্যমান্য লোকদের আওতাভুক্ত তারা তাতে সামিল রয়েছে, আনুগত্যে সামিল রয়েছে। এই দ্বিতীয় বায়াত হচ্ছে খেলাফতের বায়াত, তৃতীয় বায়াত হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর বায়াত, এছাড়া পীর মুরিদের বায়াত, দলের বায়াত, জামাতের বায়াত, ওসব বায়াত ইসলামে নেই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত, আল্লাহ তো সেই সত্তা যিনি তার বান্দার উপর নাজিল করেছেন আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শনাবলী, আল্লাহ নাজিল করেছেন তার বান্দা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের উপর সুস্পষ্ট নিদর্শনাবলী বা আয়াত। এই আয়াত বলতে কি বোঝানো হয়েছে, একদল তাফসীররা বলছেন আয়াতে কওনিয়া সৃষ্টি করা, তো আয়াত মানে মুজিজা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা দিয়েছেন, এক তো নবী তোমাদেরকে আহ্বান করছেন, তারপরে চুক্তি নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বা তার রাসূল চুক্তি নিয়েছেন, বায়াত নিয়েছেন, তিন নম্বর কথা যে তোমাদের মুজিজা দিয়ে স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের মতো সাধারণ কোন মানুষ না, আল্লাহ পাক তাকে শক্তিশালী করেছেন মুজিজা দিয়ে, মুজিজা যদিও আল্লাহ ক্ষমতাধীন, নবী নিজের হাতে কখনো মুজিজা প্রকাশ করতে পারেন না, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এইরকমই কোন ওলি সম্পর্কে এইরকম বদ আকীদা রাখবে না, শিরকি আকীদা রাখবে না, যে ওলি যখন তখন কেরামতি দেখাতে পারে, কেরামতি যদি চান সত্যিকার অর্থে আর সত্যি আল্লাহর ওলি হয় তো আল্লাহ রাব্বুল আলামিন কখনো দেখাতে পারেন, তাই বলে যখন তখন দেখাবে, যদি কেউ বলে যে যখন তখন আমাদের ওলি সাহেব আর বুজুর্গ আর পীর সাহেব কেরামতি দেখাই, তাহলে তারা ভণ্ড, আর সেও ভণ্ড, পীর ভণ্ড আর পীরের ভক্তরও ভণ্ড, কখনো এটা হক নয়, বরং মুজিজা কেরামত সবকিছু আল্লাহ পাক, অসাধারণ কিছু ঘটানো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের হাতে। তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে স্পষ্ট আয়াত মানে মুজিজা, তাহলে একটি তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে সুস্পষ্ট আয়াত মানে কোরআনে কেরিমের আয়াত নাজিল হচ্ছে, আয়াত দ্বারা তোমরা হেদায়েত হবে না, রসুলের ডাকেও তোমরা সাড়া দেবে না, অথচ তোমরা আল্লাহর সাথে ওয়াদা করেছো, প্রতিশ্রুতি দিয়েছো আল্লাহকে, লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আয়াত সুস্পষ্ট আয়াতগুলি আল্লাহ এজন্য নাজিল করেছেন যাতে করে তোমাদেরকে বের করেন তিনি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে। অন্ধকার গুমরাহী যেহেতু অনেক রয়েছে সেজন্য বহু বচন উল্লেখ রয়েছে, আর নূর আলো এক বচন, কারণ দিন ইসলাম হক হচ্ছে একটি, হক একাধিক নাই, তোমাদের কি হয়ে গেছে যে আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো না? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিনের মিরাসের মালিক, সম্পদের মালিক মিরাস, উত্তরাধিকার কার? মিরাস উত্তরাধিকার, ওয়ারেস উত্তরাধিকারী, আর মিরাস হচ্ছে উত্তরাধিকার আল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল এসবের মালিক। তাহলে আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু থেকে যাবে, ছেড়ে চলে যাবে, আল্লাহ একমাত্র ওয়ারেস হবেন। লা ইয়াসতাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল, তোমাদের মধ্য থেকে যারা বিজয়ের পূর্বে, আল্লাহ এখানে কোন বিজয়ের কথা বলে, শুধু বিজয় বলেছে, বিজয়ের পূর্বে যারা ব্যয় করেছে এবং সশস্ত্র যুদ্ধ করেছে, জিহাদ করেছে, তারা সমান হতে পারবে। লা ইয়াসতাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল, যারা তোমাদের মধ্য থেকে ব্যয় করেছে আল্লাহর রাস্তায়, মিন ক্বাবলিল ফাতহি বিজয়ের পূর্বে, ওয়া কাতালা এবং সংগ্রাম করেছে, সশস্ত্র জিহাদ করেছে, তারা অন্যদের সমান নয়। যারা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তাদের সমান নয়। উলাইকা আযামু দারাজাতান মিনাল লাযিনা আনফাকু মিন বাদ, বরং এরা হচ্ছে যারা আগেই ইসলাম গ্রহণ করেছে বিজয়ের আগে, আর আগেই যারা জিহাদ করেছে, বদর ওহদে শরিক হয়েছে, খন্দকে শরিক হয়েছে, এরা হচ্ছে মর্যাদার দিক দিয়ে সুউচ্চ। মিনাল লাযিনা, ওই সব সাহাবায়ে কেরামদের তুলনায়, আল্লাযিনা আনফাকু মিন বাদ, যারা ব্যয় করেছে পরে, বিজয়ের পরে। তবে শুনে রাখো, ওয়াকাতালু এবং এরা জিহাদও করেছে, যারা বিজয়ের পরেও ইসলাম গ্রহণ করেছে তারাও জিহাদ করেছে, হুনাইনে শরিক হয়েছে, আর অন্যান্য যে জিহাদগুলি হয়েছে সেগুলি তো শরিক হয়েছে। তবে এতে থেকে কেউ যেন না মনে করে যে আগের গুলির তো বড় মর্যাদা রয়েছে আর পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের কোনো মর্যাদা নাই, এই সংশয় নিরসনের জন্য আল্লাহ বলছেন, শোনো, সকলের মর্যাদা রয়েছে, তবে মর্যাদায় পার্থক্য রয়েছে। ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আল্লাহ পাক কল্যাণের প্রতিশ্রুতি করেছেন, ওয়াদা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাক কল্যাণের ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। হুসনা মানে এখানে জান্নাত, প্রত্যেকে জান্নাতি। এই আয়াতের অংশটুকু স্পষ্ট দলিল যে সাহাবায়ে কেরামরা সকলেই জান্নাতি। শুনে রাখেন ভালো করে, একমাত্র রাফেজি শিয়া মুনাফিক যারা এই উম্মতের, এরাই সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে জাহান্নামী বলে, কাফির বলে। ওদের কাছে পাঁচজন সাহাবি ছাড়া বাকি নাকি 1,24,000 বেশি সাহাবি সকলে নাকি মুরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই মুনাফিক হচ্ছে এই রানীরা যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে মক্কা মদিনা দখল করার জন্য। আর এটা অনেক সহি আকিদার গুমরাগুলো বুঝতে পারে না, গুমরাহির শিকার হচ্ছে, আর তাদেরকে শক্তিশালী করছে তাদের বিভিন্ন বিবৃতি দিয়ে, আর তাদের বিভিন্ন রকমের লিখনী দিয়ে, আর তাদের বিভিন্ন রকমের ওই যে ভাষা আর কথা দিয়ে আল্লাহ পাক এদেরকে যেন হেদায়ত দান করেন, আর এদের বক্রতা যেন আল্লাহ পাক দূর করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে বিজয়ের কথা, এই বিজয় কোন বিজয়? অধিকাংশ মুফাসসিরিনগণ বলছেন যে মক্কা বিজয়কে বোঝানো হয়েছে। তাহলে মক্কা বিজয় হচ্ছে অষ্টম হিজরিতে, তার আগে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মর্যাদা অনেক বেশি, আসলে মুবাশশারা, আবু বকর, উমর, উসমান আর ইত্যাদি আরো সাহাবায়ে কেরাম যারা আগে ভাগে যারা ইসলাম গ্রহণ করেছেন, আর যারা পরে ইসলাম গ্রহণ করেছেন যেমন খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, তারপরে মাওয়িয়া রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এইরকম বহু অনেক মক্কা বিজয়ের পরেই অধিকাংশ সাহাবায়ে কেরামগণ ইসলাম গ্রহণ করেছেন দলে দলে, ইদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা সূরা নাসিজ, দলে দলে তারা ইসলাম গ্রহণ করত। কিন্তু মক্কা বিজয়ের পূর্বে প্রতিদিন হয়তো একজন, দুজন, দশজন, ২০ জন, এর বেশি না। কিন্তু মক্কা বিজয় যেদিন হলো, শত শত দলে দলে প্রতিদিন হাজারে হাজার, শত শত ইসলাম গ্রহণ করছে। দুই দলকে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা দিয়েছেন, সকলকে জান্নাতি করবেন, তবে যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করছে তাদের মর্যাদা তারা পাবে, উলাইকা আযামু দারাজা, আল্লাহ বলছেন এরা মর্যাদার ক্ষেত্রে অনেক উঁচাই। আর কেউ কেউ বলেছেন তাফসীর করতে, যেমন ইমাম শাবি অনেক তাফসীরকারে বলেছেন যে এখানে ফাতা বলতে বোঝানো হয়েছে হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধিকেও ইসলামের ইতিহাসে বিশাল এক বিজয় বলা হয়েছে, কারণ তার মাধ্যমে মুসলিমরা কাফেরদের ঘরে ঘরে মক্কায় যেতে পেরেছে, বিভিন্ন জায়গায় যেতে পেরেছে, মদিনার বাইরে গিয়ে ইসলাম প্রচার করতে পেরেছে, কাফেরদের সাথে দেখা সাক্ষাৎ করতে পেরেছে, নিজের আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে থাকতে পেরেছে, এইসব যাতায়াত ছিল, যার ফলে ইসলামের কথা তাদের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। যার ফলে এই ফতহ বলতে হুদাইবিয়ার সন্ধিকে বোঝানো হয়েছে। কিন্তু সূরায়ে নাসরে যেখানে রয়েছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওই ক্ষেত্রে সকলে একমত যে ওখানে ফাতহা বলতে মক্কা বিজয়কে বোঝানো হয়েছে, ফাতে মক্কা বোঝানো হয়েছে। আল্লাহ বিমা তাআমালুন খাবির, তোমরা যা কিছু করো সেই সবকিছুর আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্ম খবর রাখেন। মানে যাল্লাযী ইউখরিজুল্লাহ কারজান হাসানা, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে, ফায়ুদাইফাহু লাহু, অতপর আল্লাহ তাকে বহুগুণে বৃদ্ধি করবেন, ওয়ালাহু আজরুন করিম, এবং তার জন্য যে আল্লাহকে ঋণ দেবে উত্তম ঋণ, তার জন্য সম্মানজনক পুরস্কার রয়েছে, মহাপুরস্কার রয়েছে। এই ঋণ বলতে কি বোঝানো হয়েছে? ঋণ বলতে এখানে করজ দেওয়া কোন মানুষকে নয়, বরং এখানে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় দান খাইরাত। আল্লাহর রাস্তায় জিহাদ ফিসাবিল্লাহর জন্য তখন প্রয়োজন ছিল, পয়সার প্রয়োজন ছিল, কে দান করবে? ইসলামকে শক্তি শালী করার জন্য কে দান করবে? এখন অস্ত্রের জিহাদ যেহেতু বাস্তবে নেই, সুতরাং দাওয়া ইলাল্লাহর কাজ করা, দিন প্রচারের কাজে খরচ করা, আর কিতাব বিতরণের ক্ষেত্রে খরচ করা, ইসলামিক কিতাব যার মাধ্যমে মানুষ হিদায়ত পাবে, ইসলাম প্রচারের জন্য যেসব উপায় উপকরণগুলি রয়েছে সেগুলি সিডির মাধ্যমে হোক অথবা ক্যাসেটের মাধ্যমে হোক অথবা মেমোরির মাধ্যমে হোক, এইরকম যে কোনো কাজ, এটি হচ্ছে কারজে হাসানা। আল্লাহকে আল্লাহর রাস্তায় দান খেরাত করাকে কারজে হাসানা বলা হয়েছে, উত্তম ঋণ দেওয়া। ঋণ দেওয়া কেন বলা হইল? যেমন ঋণ দিলে ঋণের পরিশোধ জরুরি, ঋণের পরিশোধ কি জরুরি, আর ঋণ দিয়েছেন তার মানে আশা আছে এই টাকাটা আমার কাছে ফিরে আসবে। কেন? আমি তাকে কি করেছি? ধার দিয়েছি, খরচ দিয়েছি, ঠিক না? অবশ্যই ফিরে আসবে। তেমনই একজন আল্লাহর রাস্তা দান খেরাতকারী, ইসলাম প্রচারের ক্ষেত্রে যেই ব্যক্তি দান খেরাত করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে দান খেরাত করবে, সেই ব্যক্তি নিশ্চিত যে এর বদলা অবশ্যই আমার কাছে দুনিয়া এবং আখেরাতে বড় উত্তম আকারে ফিরে আসবে, উত্তম আকারে ফিরে আসবে। দুনিয়াতে আল্লাহ রিজিকে বরকত দান করবেন, ফাহায়ুখলেফু, উত্তম বিকল্প দান করবেন, আর ওয়াহুয়া খাইরুর রাজিকিন, উত্তম রিজিক আল্লাহ দেবেন। কেউ দান খেরাত করে অভাবী আর ফকির হয়ে যায় না, গরিব হয়ে যায় না, মনে রাখবেন। দুনিয়াতে আল্লাহ বদলা দেবেন, এটা হচ্ছে আল্লাহ ঋণ পরিশোধ করা। আর আখেরাতে মহাপুরস্কার রয়েছে যেটার বেশি প্রয়োজন আপনার আমার। আল্লাহ পাক যেন দিনের কাজে আল্লাহর সন্তুষ্টির কাজে ধন সম্পদ ব্যয় করার তৌফিক যেন দান করেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফীহা যালিকা ওয়াল ফাউজুল আযীম। আল্লাহ পাক এখন আখেরাতের কথা বলছেন। সেই দিনকে স্মরণ করো যেদিন মুমিন পুরুষদেরকে আর মুমিন নারীদেরকে দেখবে, ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম, ছুটাছুটি করবে তাদের আলো জ্যোতি তাদের সামনে এবং তাদের ডান দিকে। তাদের সামনে আলো থাকবে আর তাদের ডান দিক বলতে মুফাসসিরিনগণ বলেছেন তাদের ডান হাতে আমলনামা থাকবে, তাদের ডান হাতে আমলনামা থাকবে অনেকে বলেছেন। বুশরা কুমলিয়ম, এবং ফেরেশতারা তাদেরকে বলবেন, এখানে যেন উজ্জ্বল আছে, কিলা লাহম, তাদেরকে বলা হবে আজকে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। কিসের? জান্নাত, যে তোমাদের জন্য জান্নাত রয়েছে। তাজরি মিন তাহতিহা আনহার, যার নিম্ন দেশে নহর সমূহ নদী নালা প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরকাল থাকবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এই হচ্ছে মহা সাফল্য। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কি করবেন কিয়ামতের দিনে? পুল, যে জাহান্নামের পিঠের উপর, জাহান্নামের উপরে যে পুল থাকবে, যেটাকে পুল সিরাত বলে আমাদের দেশের ভাষায়। সিরাত মানে কিন্তু পুল, আর পুলটা হচ্ছে ফার্সি ভাষা। তো এই পুল পার হওয়ার সময় জান্নাতীদের কাছে, মুমিনদের কাছে আলো থাকবে, সামনে আলোকিত থাকবে, যার ফলে দেখতে রাস্তা ক্লিয়ার, আর দ্রুত তারা পার হয়ে যাবে। আমল অনুপাতে তারা পার হবে, কেউ দ্রুত বেগে, কেউ আসতে বিভিন্ন রকম ভাবে, কিন্তু মুমিনরা যারা সত্যিকার মুমিন তারা এই পুল পার করবে আর তারপরে জান্নাতে যাবে। পুল না পার করে কেউ জান্নাতে যেতে পারবে না, সকলকে পার হইতে হবে। যেমন সূরা মারিয়াম আল্লাহ বলছে, মাইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এই জাহান্নামের ঘাটে নামবে না, মানে জাহান্নামের পুলের উপর দিয়ে পার হতেই হবে। কান আলা রব্বিকা হাতমাম মাকদিয়া, এটি হচ্ছে তোমার রবের চূড়ান্ত ফয়সালা। কিন্তু মুনাফিকদের অবস্থা দেখেন, আল্লাহ পাক বলছেন ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত, স্মরণ করো সেই দিনকে কিয়ামতের দিনকে, যেদিন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা বলবে লিল্লাযিনা আমানু, মুমিনদের উদ্দেশ্যে মুসলিমদের উদ্দেশ্যে, উনজুরুনা আমাদেরকে একটু সময় দাও, ছাড় দাও, উনজুরুনা আমাদেরকে একটু অবসর দাও যে তোমাদের আলোগুলি একটু আমরা গ্রহণ করি, নাকতাবিস মিন নূরিকুম তোমাদের আলো থেকে জ্যোতি থেকে কিছু আমরা হাসিল করি, গ্রহণ করি, উপকৃত হই। কিলা তখন মুমিনরা জবাবে বলবে ইরজিউ ওয়ারা আকুম, তোমরা তোমাদের পেছন দিকে ফিরে যাও, পেছন দিকে ফিরে। এই পেছন দিকে ফিরে যাওয়ার মানে কি, দুটো তাফসীর করা, একটা হচ্ছে কেয়ামতের পেছন দিকে হচ্ছে দুনিয়া, ইহ জগৎ, এই দুনিয়া, যাও দুনিয়ায় ফিরে যাও, কারণ দুনিয়া থেকে আমরা নেক আমল নিয়ে এসেছি, যাও দুনিয়াতে চলে যাও, যাওয়ার পর আবার নেক আমল তৌহিদ নামাজ যাকাত রোজা হজ ইত্যাদি নেক আমল নিয়ে আসো, আর সৎকর্ম নিয়ে এসে তারপরে আলো হাসিল করো। ইরজিউ ওয়ারাক মানে ইরজিউ ইলা দুনিয়া, যাও দুনিয়ায় ফিরে যাও, কর্মজগতে ফিরে যাও, আর আখেরাতে এখন হাসরের ময়দানে কাজের কোন সুযোগ সুবিধা নেই, এখন বদলা পাবে শুধু, এখন আর কর্মজগৎ নেই, ইরজিউ ওয়ারাক দুনিয়ায় ফিরে যাও। আর কোন কোন তাফসীরকাররা বলছেন না না, ইরজিউ ওয়ারাক মানে তোমরা পিছন দিকে খুঁজো, সামনের দিকের আলোর চিন্তা করিও না, আমরা পার হয়ে চলে গেলাম, পেছন দিকে তোমরা আলো খুঁজো, এটা তাদের সাথে বিদ্রুপের ছলে, কারণ দুনিয়াতে মুমিনদেরকে নিয়ে মুনাফিকরা ঠাট্টা মজাক করেছে, মস্কারা করেছে, সেই দিন মুমিনরা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, এর প্রতিশোধটা তখন হবে। দুনিয়াতে দাঁড়িয়ে দেখলে, হ্যাঁ, 30-25 বছরের ছেলে যদি দাঁড়িয়ে দেখে 50-60 বছরের ওই আপনার বেদিন, তো চাচা বলে, চাচা বলে, বলে না বলে না, চাচা বলে। তারপরে আপনার উপরে যদি কাপড় দেখে তো অভদ্র বলে, হ্যাঁ, যদি ইসলাম পালন করতে থাকে, ইসলামিক বই যদি দেখে, হাতে বলে মৌলবাদী বলে, এগুলো হচ্ছে মুনাফিকদের কথা, এগুলো হচ্ছে মুনাফিকদের আচরণ। তো মুনাফিকরা দুনিয়ায় ঠাট্টা বিদ্রুপ করেছে, সেই জন্য সেই দিন ঠাট্টা বিদ্রুপের শিকার হবে। জান্নাতিরা বলবেন ইরজিউ ওয়ারাকুম, পিছন দিকে তলাশ করে যাও, আলো জ্যোতি তোমরা নেবে পিছন দিকে যাও, ফালতামিন সুনুরা, আর পিছন দিকে গিয়ে তোমরা সন্ধান করো জ্যোতির, ফাদুরে বা বাইনহুম, এমন সময় ঠিক তাদের মাঝে, এই যে জান্নাতি আর জাহান্নামী, মুনাফিক আর মুমিনদের মাঝে প্রাচীর স্থাপিত করে দেওয়া হবে, সুরিন, সুর মানে হচ্ছে প্রাচীর, মজবুত প্রাচীর স্থাপিত করে দেওয়া হবে, দ্বারা বাজার মানে লাগিয়ে দেওয়া, স্থাপিত করে দেওয়া, লাহু বাব, যার একটি দরজা হবে, বা তেনহু ফিহি রাহমাত ওয়া যাহিরুহু মিন ক্বাবালিল আযাব, যার ভিতর দিকে হবে, যখন প্রাচীর লাগিয়ে দেওয়া হলো ভিতর দিকে মানে জান্নাতের দিকে, যেদিকে মুমিনরা চলে গেছে সেই দিকে থাকবে রহমত, আর রহমত মানে আল্লাহর জান্নাত, ওয়া যাহিরুহু মিন ক্বাবালিল আযাব, আর বাহির দিকে থাকবে আযাব মানে জাহান্নাম, যেদিকে মুনাফিকরা পড়ে রয়েছে, মুনাফিক নারী পুরুষ। ইউনাদুনাহুম, তখন মুনাফিকরা চিৎকার করে ডাকতে থাকবে সাথী সঙ্গী মুমিনদেরকে, একই গ্রামে বাস করেছে, একই শহরে মদিনায় মুনাফিকরা বাস করেছে, মুমিনদের সাথে সাহাবায়ে কিরামদের সাথে এইরকমই একই ভাষাভাষী ছিল, কিন্তু মুনাফিকরা চেনে ওই মুমিন মুসলিমগুলোকে চেনে ডাকবে, আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না, তোমরাও কুরবানি করতে আমরাও কুরবানি করতাম, তোমরাও দান খেরাত করতে আমরাও করতাম, তোরা মসজিদে চাঁদা দিয়েছ আমরাও মসজিদে চাঁদা দিয়েছি, মুনাফিকের দায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে মুনাফিকরা নামাজও পড়ত, মুনাফিকরা শুধু এশা এবং ফজর চুরি করার চেষ্টা করতো অন্ধকারে, বাকি নামাজ পড়ত, জিহাদেও যেত, বাহানা করে কোন রকম ফিরে আসতো, কিন্তু জিহাদেও যেত তারা, দান খায়রা চাইলে দান খায়রা তো করতো, তুই কথাই বলবে তারা। এবং যুগে যুগের মুনাফিকরা কিছু তো ভালো কাজ করে, লোক দেখানো, দেশে বাস করতে হবে, সমাজকে নিয়ে চলতে হবে, সুতরাং নাস্তিক হইল মুনাফিক হইল কি করে, ওরা কিছু অংশ নেই এরকম কল্যাণের কাজগুলিতে। তোরা বলবে আলাম নাকুম মাকুম, তোমাদের সাথে হে মুমিন মুসলিমরা, তোমরা জান্নাতে চলে যাচ্ছ, আমাদেরকে ছেড়েছে, তোমাদের সাথে আমরা ছিলাম না দুনিয়ায়, কালু বালা, তখন মুমিনরা বলবে হ্যাঁ ছিলে ঠিকই, কিন্তু শোনো, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তবে তোমরা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করেছ, আমাদের সাথে বাহ্যিক তো ছিলে কিন্তু অন্তর থেকে ছিলে না, অন্তরে তোমাদের ইমান ইসলাম ছিল, তোমরা কপট মুনাফিক ছিলে, অতারাব্বাসতুম, এবং তোমরা আমাদের ক্ষয়ক্ষতির প্রতীক্ষায় ছিলে, ইন্তেজারে ছিলে যে কখন মুসলিমদের ক্ষয়ক্ষতি হবে, মুনাফিক চরিত্র, যদি মুসলিমদের ক্ষয়ক্ষতি হয়, মুসলিম দেশের ক্ষয়ক্ষতি হয়, তো মুনাফিক হাসে, মুনাফিক হাসে, হজে কিছু হাজি মারা গেল ইয়া আল্লাহর গজব, কেরেন পড়ে গেল আল্লাহর গজব, এই কথা মুনাফিক বলতে পারে, ভালো মানুষ বলতে পারে না, এটাকে আল্লাহর গজব বলবেন, আল্লাহর গজব বলবেন। তাহলে কেউ যদি বলে যে আপনার যখন দুর্দিন আসছে তখন সেটাকে যদি আল্লাহর গজব বলে আপনাকে কেমন মজাটা লাগবে? আল্লাহর পরীক্ষা হয় না? তাহলে ইউসুফ আলহ ইসলামের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলম অত্যাচার হয়েছে, বা আসমানে বিভিন্ন সময় দুর্যোগ হয়েছে যুগে যুগে ভালো মানুষদের উপর, সবগুলিকে আল্লাহর গজব ঢালা হারে নাকি? নাকি অন্তরে কপটতা আছে আর বিদ্বেষ আছে সেই জন্য আল্লাহর গজব বলে আখ্যায়িত করলেন? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, মুমিনরা বলে যে দেখো তোমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছো আর তোমরা প্রতীক্ষায় ছিলে যে মুসলিমদের কেমন করে ক্ষয়ক্ষতি হবে। ওয়ারতাবতুম, এবং তোমরা সন্দিহান ছিলে, সন্দেহে পড়েছিলে, বিশ্বাস করতেন আল্লাহ পরকালকে। ওয়াগাররাতকুমুল আমানি, আর তোমাদের মিথ্যে আশা আকাঙ্ক্ষা, উমনিয়াতুনের বহু বচন আমানি, আমানি মানে অনেক উচ্চ উচ্চ আকাঙ্ক্ষা, বিনা আমলে, বিনা আমলে, আর বিনা আমলে ভালো কাজ না করে বড় বড় আশা আকাঙ্ক্ষা করা। যেমন আজকাল অধিকাংশ মুসলিম মনে করে জাতিতে যখন মুসলমান তো জান্নাত তো পাবই, এগুলো হচ্ছে আমানি, মিছে আকাঙ্ক্ষা, মিছে মিছে শুধু আশা আকাঙ্ক্ষা আর কিছু না। অগাররাত কুমল আমানি, এবং তোমাদেরকে মিথ্যে আশা আকাঙ্ক্ষা প্রতারিত করে রেখেছিল, হাত্তা যা আমরুল্লাহ, এমনকি আল্লাহ পাকের নির্দেশ তোমাদের মৃত্যু এসে গেছিল, মত পর্যন্ত তোমরা তওবা করনি, সংশোধন করনি, ইসলাহ করনি। ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, আর মহাপ্রতারক ইবলিশ শয়তান তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল, ধোকা দিয়ে রেখেছিল। আর সারা জীবন জাইয়ান আলহামু শয়তান ও আমল শয়তান খারাপ কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করেছে, ভালো কাজে অলস করে দিয়েছে, গাফিল করে দিয়েছে, এইভাবে তোমাদেরকে পাপে লিপ্ত রেখেছে। আজকে তোমাদের থেকে কোন রকমের মুক্তিপণ নেওয়া হবে না, ওয়ালা মিনাল লাযিনা কাফারু, আর কাফেরদের কাছ থেকে নেওয়া হবে না, না মুনাফিকদের কাছ থেকে কোন মুক্তিপণ নিয়ে জান্নাত দেওয়া হবে, জাহান্নাম থেকে রেহাই দেওয়া হবে, আর না কাফেরদের থেকে। মা ওয়াকুমুন নার, তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্নামের আগুন। হেয়া মাওলাকুম, সেটি হচ্ছে মানে এই জাহান্নাম নার, হেয়া সেই জাহান্নামই হচ্ছে মাওলাকুম, তোমাদের চিরসঙ্গী। মাওলাকুমের একটি অর্থ হচ্ছে, কারণ প্রায় সময় সাথে দেখা যায়, বন্ধু বান্ধব একসাথে হাটে বাজারে গেলে একসাথে, বিভিন্ন জায়গায় থেকে দেখেন ওমরা গেল দুই বন্ধু একসাথে সাথ ছাড়ে না, দেশে গেল চলে একসাথে দেশে যায়, ছুটি কাটিয়ে আসলে আবার একসাথে চল যায় আবার কাজে যায়, ঠিক না? তো মাওলাকুম, মাওলা মানে বন্ধু অভিভাবক, তো এখানে চিরসঙ্গীর অর্থ করেন। হে মাওলাকুম, সেই জাহান্নামের আগুন হচ্ছে হে কাফের, হে মুনাফিক, হে কপট মুসলিম সমাজের, তোমাদের কি চিরসঙ্গী, তোমাদের চিরসঙ্গী। আর কেউ কেউ তাফসির করেছেন, যে তাফসিরটা বলে দি, হে মাওলাকুম মানে হে আউলাবেকুম, মানে জাহান্নাম তোমাদের যথাযোগ্য স্থান, তোমাদের বেশি হক রাখে, তোমরা যেহেতু কপট মুনাফিক ছিলে, কাফের ছিলে, সুতরাং জাহান্নাম তোমাদের জান্নাতের তুলনায় বেশি হক রাখে, অধিকার রাখে। অবিসাল মাসির, আর এই জাহান্নাম কতই না নোংরা প্রত্যাবর্তন স্থল বা পরিণাম। এখানে আজকের তফসির শেষ করছি সময়ের স্বল্পতার কারণে, আর বাকি অংশটুকু ইনশা আল্লাহ তাআলা আগামী সপ্তাহে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন বোঝার তৌফিক দান করেন, এবং কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেন, কোরআনই জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের জীবনের কোরআন দ্বারা ইসলাম সংশোধন করার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদের ঈমানকে ভালো করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে শিরক থেকে, কুফরি থেকে, মুনাফিকি থেকে, কপটতা থেকে, গোমরাহি থেকে, সমস্ত কোনো পাপ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহু হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াজাইয়িনহু ফী কুলুবিনা ওয়াকাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أعوذ بالله من الشيطان الرجيم. ألم يأن للذين آمنوا أن تخشى قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكون كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. الله پاک সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েত দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করতেন। আমাদের তাফসীর চলছিল সূরাতুল হাদীদ থেকে, সূরাতুল হাদীদের আয়াত নম্বর ১৬ থেকে আজকে আমরা তাফসীর শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগের আয়াতগুলিতে মুমিনদের কথা উল্লেখ করেছেন, যাদের জন্য কিয়ামতের দিনে যে আল্লাহ পাক সিরাত পুল কায়েম করবেন জাহান্নামের উপর, সেখানে আলো আর আলো থাকবে যাতে সহজে তারা এই পুল অতিক্রম করে জান্নাতে প্রবেশ করবে। পক্ষান্তরে মুনাফেকদের কি আল্লাহ পাক অন্ধকারে নিমজ্জিত করবেন, তারা মুমিনদের কাছ থেকে চাইবে আলো কিন্তু সে আলো সেখানে পাবে না, যার ফলে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তারপরে দুনিয়া প্রতারণা এবং মানুষ প্রতারণাই রয়েছে, এই বিষয়গুলো আল্লাহ পাক উল্লেখ করেছেন। কিয়ামতের দিনে কোন রকমের মুক্তিপণ অপরাধীদের থেকে নিয়ে মুক্তি দেওয়া হবে না, এসব উল্লেখ করার পরে আল্লাহ পাক মুমিনদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ পাকের জিকির, কোরআনে কারীমের বিধান, এবং যে সত্য আল্লাহ পাক নাজিল করেছেন তা শোনার পরে তাদের অন্তর নরম হওয়া আবশ্যক, তাদের অন্তর বিগলিত হোক, তাদের অন্তরে খুশু সৃষ্টি হোক, যাতে করে তারা মুনাফিকদের মতো কপট না হয় এবং দুনিয়া তাদেরকে প্রতারিত না করে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আলাম ইয়ানিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। মুমিনদের জন্য, যারা মুমিন ইমানদার, তাদের জন্য কি সেই সময় আসেনি? আনা ইয়ানি মানে হচ্ছে আশা, এখান থেকে আন মানে হচ্ছে সময়, ওটার আর একটা কাছাকাছি শব্দ হচ্ছে হিন, হিন মানে সময়, যেমন আজকাল ব্যবহার করে কোন কোন এলাকা আরব দেশে, আলহীন মানে এখন, হীন মানে হচ্ছে সময়, তারপরে আন মানেও সময়, ওটাকে আলিফ লাম লাগিয়ে শুদ্ধ আরবিতে ব্যবহার হয় আল আন। আল আন মানে এখন, আল আনকে কোন কোন আঞ্চলিক ভাষায়, যদি আঞ্চলিক না শব্দটি শুদ্ধ ভাষা, আল হীন, হেনন মানে যে কোনো সময়, আর আলহীন মানে এখন এই সময় এটা যেটা চলছে। আনুন মানে হচ্ছে ওয়াক্ত, আন আল ওয়াক্ত সময় এসে গেছে, আর এতে ব্যবহার হয়। তো আনা ইয়ানি যেমন আতা ইয়াতি ভাবে যারা বেদরেব থেকে, ওই রকমই এই শব্দটি আলামিয়ানি লিল্লাযীন, লাম যেহেতু হারফে জাজম জজম দিয়ে থাকে, হারফে ইল্লা শেষখানে থাকলে হজফ হয়ে যায়, ইয়ানি ছিল ইয়াটি হজফ হয়ে গেছে। আলাম ইয়ানি লিল্লাযীন আমানু, মুমিনদের জন্য কি সেই সময় আসেনি, কোন সময়, আনতাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে তাদের অন্তর বিগলিত হবে, বিনয়ী হবে, লিযিকরিল্লাহ আল্লাহর স্মরণে, আল্লাহ পাকের জিকিরে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপদেশে, যে কোরআনে কারীমে উপদেশ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে উপদেশ রয়েছে, তাতে কি তাদের অন্তর বিগলিত হওয়ার সময় আসেনি, অন্তর নরম হওয়ার সময় আসেনি, এখনো কি তাদের অন্তর শক্ত হয়ে থাকবে? ওয়ামা নাযালা মিনাল হক, আর যে সত্য অবতীর্ণ হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে, ওয়াহি তৌহিদ এবং আল্লাহ পাকের সত্য দিন, তাতে কি তাদের অন্তর বিগলিত হওয়ার সময় আসেনি? ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব, আর মুমিনরা যেন ওই সব লোকদের মতো না হয়ে যায়। মুমিনদেরকে তাদের অন্তরের অবস্থা কেমন হওয়া উচিত, তাদের ইমানি অবস্থা কেমন হওয়া উচিত, এই কথা বলার পর আল্লাহ পাক বলছেন যে তারা যেন ইহুদি নাসারাদের মতো না হয়ে যায়। ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব, তারা যেন না হয়ে যায় ওই সব লোকদের মতো যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তাওরাত দেওয়া হয়েছিল, ইনজিল দেওয়া হয়েছিল, মিন কবল, এর পূর্বে, কোরআনে কারীমের পূর্বে, তাদের জন্য আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তাওরাত নাযিল করেছেন, ঈসা আলাইহিস সালামকে নবী রাসূল করে পাঠিয়েছেন, ইনজিল দান করেছেন, কিন্তু তারপরেও তাদের নবীর যুগ যখন অতিক্রান্ত করে দীর্ঘ সময় হয়ে গেছে, তখন আল্লাহর দিন থেকে, আল্লাহ পাকের কিতাব থেকে, ওহির বিধান থেকে তারা গাফিল হয়ে গেছে। ফাতালা আলাইহিমুল আমাদ, অতপর তাদের ওপর বহু যুগ অতিক্রান্ত হয়ে গিয়েছিল, নবী আসার পরে অনেক যুগ চলে গেছে, পঞ্চাশ একশো বছর দুশো বছর চলে গেছে, তখন ধীরে ধীরে ধীরে ধীরে তারা গাফিলতির শিকার হয়েছে। একদিকে গাফিলতি হচ্ছে তারা আল্লাহর কিতাবকে বিকৃত করেছে, আসল রূপে থাকেনি তাওরাত ইনজিল, দুই নম্বর আল্লাহর কিতাবের যে জ্ঞান তাদের কাছে ছিল তার শিক্ষা থেকে গাফিল হয়ে গেছে, যেমন আজকাল মুসলিম সমাজের অবস্থা। অধিকাংশ মুসলিম আল্লাহর কিতাবের কোন খোঁজ খবর রাখে না যে কি হালাল কি হারাম, কি জায়েজ কি না জায়েজ, আল্লাহ কি বলছেন। আমি একজন মুসলিম হিসেবে আমাকে সম্বোধন করি আইয়ুহাল্লাযীনা আমানু, কিছুই জানে না। আজকাল মুসলিমদের অবস্থা দেখেন ঠিক ওই রকমই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানা 1400 বছর হয়ে গেছে, ফাতাল আলিমুল আমাদু ফাকাসাত কুলুবহুম, যার কারণে তাদের অন্তর শক্ত হয়ে গেছে। নবীর যুগ অতিক্রান্ত হওয়া অনেক যুগ হয়ে যাওয়ায় বা বেশ কিছুদিন হয়ে যাওয়ায় তারা আল্লাহর দিন থেকে এমন গাফিল হয়ে গেছে যে তাদের অন্তর বড় শক্ত হয়ে গেছে। যেই অবস্থাটি ইহুদি নাসারাদের আল্লাহ পাকে আয়াতে উল্লেখ করেছেন, ঠিক ওই অবস্থায় কি মুসলিম সমাজের পয়দা হয়নি, যার ফলে মুসলিম সমাজ আজকে সব জায়গায় মার খাচ্ছে। চারিদিক থেকে ইসলাম মুসলিমের শত্রুরা মুসলিমদের ওপর ওইভাবে ঝাঁপিয়ে পড়েছে যেমন প্রস্তুত দস্তরখানে বহু রকমের খাবার আইটেম প্রস্তুত থাকলে ক্ষুধার্ত ব্যক্তিরা ঝাঁপিয়ে পড়ে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুনান আবু দাউদের হাদিসে রয়েছে, ইউশকু আনতাদা আলাইকুমুল উমাম কামা তাদাউল আকালাতু ইলা কাসআতিহা, এমন একটা যুগ আসবে জানতাদা আলাইকুমুল উমাম, সমস্ত কুফরি শক্তি ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিউনিস্ট সমস্ত কুফরি শক্তি এক হয়ে যাবে, রাশিয়ার কুফরি শক্তি আর পশ্চিমা যতগুলি কুফরি শক্তি সবগুলি এক হয়ে যাবে। তাদের মধ্যে এত বিরোধ থাকা সত্ত্বেও তারা ইসলাম মুসলিমের বিরুদ্ধে আর মুসলিমকে খুন করার জন্য আনতাদা আলাইকুমুল উমাম সমস্ত জাতি ঝাঁপিয়ে পড়বে, কামাতাদা আল আকালাত ইলা কাসাতিহা, যেমন ক্ষুধার্ত ব্যক্তিরা খাবার জন্য খাদ্যের প্লেটের ওপর ঝাঁপিয়ে পড়ে, খিদা লেগে আছে আর খাবার এরই আছে, কোন বিলম্ব নেই, চারিদিক থেকে ছুটে আসে কে কোন প্লেটে বসতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, অমিন কিল্লাতিন ইয়াউমাইযিন নাহনু, সেদিন কি আমরা সংখ্যালঘু থাকব, আমাদের সংখ্যা কম থাকবে, আমরা কি এরকম কমজোর এত অল্প স্বল্প থাকব সেই জন্য এরকম ঝাঁপিয়ে পড়বে। কারণ মক্কা বিজয়ের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, সাহাবারা দলে দলে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা, শত শত প্রতিদিন ইসলাম গ্রহণ করছে, আমাদের সংখ্যা তো বাড়তেই আছে, তাহলে এমনকি আবার পরিস্থিতি হবে যে আমরা সংখ্যালঘু হয়ে যাব আর যার ফলে আমাদেরকে দুর্বল মনে করে ঝাঁপিয়ে পড়বে কুফরি শক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতুম কাসির ওয়া কাসির, বরং তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইসাইল, তবে তোমরা বন্যার যে খড়কুটুগুলি হয় বা ফেনা হয় ওই রকম তোমাদের দশা হবে, অবস্থা হবে, তোমাদের ইমানের অবস্থা, তোমাদের অন্তরের অবস্থা, তোমাদের ইসলামের অবস্থা, তোমাদের ইসলামের জ্ঞানের অবস্থা, আমলের অবস্থা, আকীদার অবস্থা, ইবাদত আখলাকের অবস্থা ইসলাম থেকে অনেক দূরে, যার ফলে তোমরা কেমন হয়ে যাবে, তাদের কাছে বন্যার পানির ওপর যে ফেনা ভাসে অথবা খড়কুটো ময়লা আবর্জনা ভাসে গোসা তা গোসা ইসাইল, ওই রকম তোমাদের অবস্থা হবে। আর আল্লাহ পাক রব তোমাদের উপর ওয়াহান চাপির ওয়ালা ইয়াকুযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম ওয়াহান, আল্লাহ পাক তোমাদের অন্তরে ওয়াহান কমজোরি দুর্বলতা দিয়ে দিবেন। ওয়াহান মানে কমজোরি দুর্বলতা, এই কোন দুর্বলতা আবার পয়দা হয়ে যাবে মুসলিম জাতিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওমাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবার দুর্বলতা আবার কি জানি, আমরা তো দুর্বলতা বুঝি না, আমরা তো বীর পুরুষ, সাহাবাইগণ বলছেন, তাআলা নবী সাল্লাল্লাহু বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়াকারাহিয়াতুল মউত, তোরা দুনিয়াকে এমন ভালোবাসা বাসবে যে কারাহেতুল মত, মরতে চাইবে না, মতকে চরম ঘৃণা করবে, মরতে চায় না, বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, বাকি কি হচ্ছে আমার জাতির এসব খোঁজ খবর নেই, আমার স্বার্থ বাঁচতে চাই, আমার নেতৃত্ব বাঁচতে চাই, আমার ধন সম্পদ বাঁচতে চাই, আমার ব্যবসা বাণিজ্য বাঁচতে চাই, আমি নিজেকে রক্ষা করতে চাই, আমার উম্মতের কি হচ্ছে খোঁজ খবর নেই, উম্মতের চিন্তা আমার নেই, হব্বু দুনিয়া, দুনিয়ার ভালোবাসা তোমাদের প্রেম পেয়ে যাবে, দুনিয়ার আসক্তি তোমার বেড়ে যাবে, আর ওয়াকারাহাতুল মউত মরতে চাইবে না, এই অবস্থা মুসলিম উম্মাহ তৈরি হবে, এই কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কাফেরদের কাছে এই জাতি খুব হালকা হয়ে যাবে। আর সাহাবায়ে কেরাম সালাফে সালেহীন তাবেইন তাবা তাবেইন স্বর্ণযুগের মানুষরা তারা কানু ইউহিব্বুনাল মউত, তারা মরে যাওয়াকে ভালোবাসত, যেমন কাফের ইহিব্বুনাল হায়াত, তারা বেঁচে থাকাকে ভালোবাসে, দীর্ঘদিন তারা যেমন বাঁচতে চায়, তেমনি মুসলিমরা তখন আল্লাহর রাস্তায় প্রাণ দেওয়াকে ভালোবাসত। এই ছিল পার্থক্য। আল্লাহ ফাকরাব্বুল আলামিন যেন তার দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। অন্তরের যে আমাদের অবস্থা হয়েছে ইমানবিহীন অথবা ইমান এত কমজোর হয়ে গেছে যে ইমান কোনো কাজের হয়ে নেই, আল্লাহ পাক সেই অবস্থা পরিবর্তন করার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক বলছেন যখন দীর্ঘ সময় নবীর যুগ পার হয়ে চলে গেছে আগের উম্মতের, ফাকাসাত কুলুবুহুম, অতঃপর তাদের অন্তর শক্ত হয়ে গেছে, ওয়া কাসীরুম মিন হুম ফাসিকুন, আর তাদের অধিকাংশই ছিল পাপাচারী, তাদের অধিকাংশই যা নবী রসুলের অনুসারী হওয়ার দাবিদার ছিল কিন্তু তারা ফাসিক পাপাচারী ছিল। এলাম শুনে রাখো, আন্নাল্লাহ ইউহিল আরদা বাদা মাউতিহা, নিঃসন্দেহে আল্লাহ পাক জমিনকে ভূমিকে প্রাণ দান করেন, সঞ্জীবিত করেন, বাদা মাউতিহা তা মৃত হয়ে যাওয়ার পরে অর্থাৎ অনাবাদ হয়ে যাওয়ার পরে, জমিতে দীর্ঘদিন যখন বৃষ্টি বর্ষণ হয় না তখন জমি মরে যায়, মরা জমি আমাদের ভাষায় বলি মরা জমি, তার মানে কোন ফসল পানি সেখানে জন্মাবে এইরকম যোগ্যতা মাটির মধ্যে থাকে না। তারপর আল্লাহ পাক যখন বৃষ্টি বর্ষণ করেন তার রহমতের, তখন সেখানে চাষির কাজ শুরু হয়ে যায়, চাষির কাজ শুরু হয়ে যায় তখন। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে মরে যাওয়ার পরে অনাবাদ হয়ে যাওয়ার পরে প্রাণ দান করেন। এখান থেকে আল্লাহ পাক বুঝাতে চান যেমন আল্লাহ পাক মরা জমিকে প্রাণ দান করার সেখানে ফসল উৎপন্ন হওয়া শুরু হয়ে যায়, ঠিক তেমনি যে কোন মৃত ব্যক্তিকে মানুষকে আল্লাহ পাক পুনরায় প্রাণ দিতে সক্ষম, আর কবর থেকে মরে গিয়ে সরে পচে যাওয়ার পরে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে আবার আল্লাহ পাক পুনরায় জীবিত করবেন, প্রাণ দান করবেন এবং আল্লাহর সামনে মহাসভার জন্য জবাবদেহির জন্য হাজির হইতে হবে। কদ বাইয়ানা লাকুমুল আয়াত, তোমাদের উদ্দেশ্যে আমি বিশদভাবে বর্ণনা করেছি আল আয়াত নিদর্শনাবলী, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝো। ইন্নাল মুসাদ্দিকিন ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যারা দানশীল, যারা আল্লাহ রব্বুল আলামিনকে উত্তম ঋণ দিয়ে থাকে অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ব্যয় করে থাকে, আল্লাহ পাকের দিনকে শক্তিশালী করার জন্য, আল্লাহ পাকের দিনের অনুসারী মুসলিমদেরকে শক্তিশালী করার জন্য, সেটা তাদের অভাব মুক্ত করে দারিদ্র মোচন করাই হোক অথবা তাদের সমস্যার সমাধানই হোক অথবা দিনের দাওয়াতের কাজ হোক ইসলাম মুসলিমের স্বার্থে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে তাদের প্রশংসা আল্লাহ পাক করে বলছেন ইন্নাল মুসাদ্দিকিন আল মুসাদ্দিকাত, সাদে তাসদীদ দিয়ে রয়েছে, মুসাদ্দিকিনা বিনা তাসদীদে যদি পড়েন তো অর্থ একরকম হবে, আর মুসাদ্দিকিনা যেটা এখানে রয়েছে সেটা যদি পড়েন তো আলাদা অর্থ হয়ে যাবে। কে এই পার্থক্যটা বুঝেন, যদি কোন ভাই বুঝেন তা হাত উঠাবেন, মুসাদ্দিকিন আর মুসাদ্দিকিন। হ্যাঁ, মুসাদ্দিকিন সাদ্দাকায় সাদ্দাক তাসদিক মানে হচ্ছে বিশ্বাস, তাসদিক করা, বিশ্বাস, যে বিশ্বাসকারী। হ্যাঁ, ইন্নাল মুসাদ্দিকিন মানে যে নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপনকারী, পুরুষ অলমোসাদ মুসাদ্দিকাত যদি হইত তার মানে বিশ্বাস স্থাপনকারিনী নারী এই হইত, কিন্তু এখানে মুসাদ্দিকিন না কি আছে, মুসাদ্দিকিন আছে, তাহলে এর অর্থ কি, দানশীল, দানশীল, দানশীল, দানশীল সাদাকা, সাদাকা আরবিতে তাসাদ্দাকায় তাসাদ্দাকো, বাবে তাফাউল থেকে সাদ্দাকায় সাদ্দাক থেকে হয় না, বাবে তাফিল থেকে সাদ্দাকায় সাদ্দাক যখন করবেন তার মানে বিশ্বাস করা, তাসদিক, আর যখন তাসাদ্দাকায় তাসাদ্দাক হয় তখন হচ্ছে সাদাকা করা, দান খায়রাত করা। এখানে মুসাদ্দিকিন আসলে ছিল মুতাসাদ্দিকিন, তাকে সদে ইদগাম করে দেওয়া হয়েছে, আসলে ছিল ইন্নাল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, নিঃসন্দেহে দানশীল পুরুষরা, ওয়াল মুসাদ্দিকাত আর দানশীল নারীরা, ওয়াকরাদুল্লাহ কারদান হাসানা, এবং যারা ঋণ দিয়ে থাকে মহান আল্লাহকে, কারদান হাসানা উত্তম ঋণ, এখানে ঋণ দেওয়ার অর্থ দান খায়রাত করা, ঋণ দেওয়ার অর্থ শুধু মানুষকে ঋণ দেওয়া নয় বরং আল্লাহকে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে, এর আসল তাফসীর হচ্ছে আল্লাহকে ঋণ দেওয়া অর্থাৎ এই আশাতে কোন মানুষকে দান করা বা আল্লাহর রাহে দান করা, আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য দান করা, যে এর বিনিময় আল্লাহর কাছে পাব। এটা আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জা হাসানা দেওয়া কেন বলা হয়েছে? কারণ মানুষকে কর্জা দিলে অনেক সময় পাওয়া যায় না, পরিশোধ করে না, উধাও হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিনের জন্য খরচ করলে নিশ্চিত ওর বদলা, ওর বিনিময় পাবেন, আল্লাহ অবশ্যই পরিশোধ করবেন। এবং শুধু যতটা দিলেন ততটাই যে পরিশোধ করবে এমন নয়, বরং ওটাকে আল্লাহ দশ গুণ, একশো গুণ, সাতশো গুণ, বহু গুণে আল্লাহ পাক বর্ধিত করবেন। জি, তো আল্লাহ পাকের সাদ করছে, ইন্নাল মুসাদ্দিকিন ওয়াল মুসাদ্দিকাত, নিঃসন্দেহে যারা দানশীল পুরুষ আর যারা দানশীল নারী, ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা, আর যারা ঋণ দিয়ে থাকে আল্লাহকে উত্তম ঋণ, ইউদা আফু লাহুম, তাদের জন্য বহু গুণ করে দেওয়া হবে। দা আফা ইউদা এফু থেকে ইউদা আফু লাহুম, তাদের জন্য বহু গুণ করে দেওয়া হবে। সর্বনিম্ন একে দশ, মঞ্জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। কোরআনি কায়দা একটি আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছে, যেই ব্যক্তি হাসান নিয়ে আসবে, একটি নেকি করবে, তার জন্য আশরু আমসালিহা, দশ গুণ হবে। তারপর আয়াতে আল্লাহ পাক বলছে, মাসালুল লাযিন ফিকুন আমওয়ান ফি সাবিলিল্লাহ কামাসাল হাব্বা আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। একটি আপনি কোন দানা আপনি বপন করলেন, তারপরে সেখান থেকে আপনার একটা গাছ হলো, গাছ হওয়ার পরে তাতে একটা একটা বীজ থেকে কটা শীষ হলো, আম্বাতা সাবা সানাবেলা, সম্বলাতন মানে শীষ, তো সাতটা শীষ হলো, ফি করলে সম্বলাতিন, আর প্রত্যেকটা শীষে উদাহরণস্বরূপ মেয়াত হাব্বা একশোটি দানা, তাহলে কতটা হয়ে গেল? সাতশো। তারপর আল্লাহ আল্লাহ ওদাই ফলে মাইয়াশাও, আল্লাহ আছে, আল্লাহ পাক বহুগুণ করেন যার জন্য চান। আচ্ছা, এই যে গুণটা বাড়ে, এটা কিসের ভিত্তিতে আল্লাহ পাক বাড়ান? রূপ চেহারা দেখে? প্রথম কথা, আল্লাহ পাক অন্তর দেখেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম। আল্লাহ পাক তোমাদের রূপ চেহারা দেখেন না, তোমাদের দেহ বডিও দেখেন না, কে কেমন সুন্দর, কে কেমন লম্বা না এই সেই, আর কে কোন রঙের সব দেখেন না। ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমাল, তোমাদের আল্লাহ পাক হৃদয় দেখেন, যে কোন অন্তর নিয়ে তুমি দান করেছো, কোন অন্তর নিয়ে এই খেদমতটা তুমি করছো, কোন অন্তর নিয়ে তুমি এই নেক কাজে অংশ নিচ্ছ। আবার আমালেকুম, শুধু কলবের দোহায় পড়লে হবে না, যেমন আজকালকার আমাদের সমাজের মুসলিমরা, কিন্তু যারা বেদিন নাস্তিক আর যত পাপিষ্ঠ, তারা এই কলবের মনের দোহায় দেয় যে আমাদের অন্তর ঠিক আছে, শুধু দাড়ি রাখলে হবে, শুধু নামাজ পড়লে হবে, আর শুধু এইসব করলে হবে, আমাদের অন্তর ঠিক আছে। এটা সব মুনাফিক চরিত্রের লোক। তো শুধু এই জন্য নবী সাল্লাল্লাহু শুধু হাদিসে কথা বলেননি যে কলব ঠিক থাকলে, কি বলেছেন, কলব যখন ঠিক আছে তাহলে আমলও ঠিক হইতে হবে, কলব যখন ঠিক আছে তো আপনার তাওহীদ ঠিক থাকতে হবে, শিরক মুক্ত হইতে, কলব যখন ঠিক আছে তাহলে আপনার রসুলের অনুসারী হইতে হবে, সুন্নতের পাবন হইতে হবে, সমস্ত বিদাত ছাড়তে হবে, বিনা দলিলে আপনি ধর্মের নামে কাজ করবে এটা চলবে না। যখন কলব ঠিক আছে পাঁচ অক্ত সালাত ঠিক হইতে হবে, কলব ঠিক আছে তো নামাজে খুশু হইতে হবে, নামাজের হেফাজত হইতে হবে, জামাত সহকারে নামাজ পড়তে হবে, টাইম মতো নামাজ পড়তে হবে, কলব ঠিক আছে তাহলে ফরায়েজ ওয়াজিব ঠিকভাবে আদায় করতে হবে, আর হারাম নাজায়েজ থেকে বাঁচতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, কলব ঠিক আছে, ভিতরে যদি সুগন্ধি থাকে তো বাহিরে তা প্রকাশ পাবে, বাহিরে প্রকাশ পাবে। সুতরাং আপনার কথা, চাল, চলন, রং, চেহারা আর আপনার আকার আকৃতি সবকিছু দেখে কথাতেই বোঝা যাবে আপনি মুসলিম, ইনশাআল্লাহ, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ ইত্যাদি ইত্যাদি বোঝা যাবে, কেমন আছেন, আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকার আলহামদুলিল্লাহ, হ্যাঁ কেমন আছেন, না না ভাই ভালো না, কি বলো বালা মুসিবত এসেছে নাই, কেমন আছেন ভাই, বলছে যে যেমন থাকে আছি ভালোই আছি, বুঝতে দিচ্ছেন না যে মুসলিম না মুসলিম, বুঝতে দিচ্ছেন না, অথবা যেমন পরিবেশ তেমন কথা, যখন দেখ মুসলিম সমাজে হুজুরদের সাথে আছি একটু ধার্মিক লোকদের কাছে তখন তো আল্লাহ বিল্লাহ খুব করলেন, আর যখন দেখ সব বেদিনদের দলে বলে আছে তখন আল্লাহর নাম বললে তো বুঝে নিবে যে ধার্মিক লোক আছে রে, না না বুঝতে দিতে হবে না, হিন্দুদের বুঝতে দিতে হবে না, ইহুদি নাসারকে বুঝতে দিতে হবে না, কাফেরদের মাঝে বসবাস করি শুধু ওখানে বুঝতে দিতে হবে না, যেখানে যেমন সেখানে তেমন না, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার ইসলাম ইমান প্রতিফলিত হবে যদি আপনার অন্তরে ইমান থাকে। তাহলে অন্তর আল্লাহ দেখেন, আরো স্থান বিশেষে শুনে রাখেন, স্থান বিশেষে, কাল বিশেষে, সময় কেন্দ্রিক নেকি বাড়তে পারে, স্থান হিসাবে, জায়গা হিসাবে নেকি তো কম বেশি হইতে পারে, হতে পারে না? পারে না। আপনি মক্কাতুল মুকাররমার গরিব মিসকিনকে দিচ্ছেন, সেখানেও গরিব, মদিনার গরিব মিসকিনকে দিচ্ছেন, আর অন্য জায়গার দামামের গরিব মিসকিন দিচ্ছেন, দুটো সমান না? কখনো নাই। হাজি সাহেবের হজে এসছে আর অভাবী, একটা হাজি অভাবী হাজিকে দিচ্ছেন আপনি, একটা অভাবী লোক মোবারক জায়গায় আছে, মোবারক কাজে লেগে আছে তাকে দিচ্ছেন, আর একটা লোক অন্য জায়গায় আছে তাকে দিচ্ছেন, তো সমান? তাহলে স্থান বিশেষে এরকম হতে পারে, কাল বিশেষে সময়, রমজান মাসের সওয়াব আর অন্য মাসের সওয়াব, ঠিক না? লাইলাতুল কদরের সওয়াব অন্য, অন্য সময়ের সওয়াব, জিলহজ মাসের প্রথম দশ দিনের সওয়াব আর অন্য সময়ের সওয়াব, একরকম হতে পারে। তারপরে কাল বিশেষে এই ক্ষেত্র মনে রাখতে হবে, কখন ইসলামের কতটা প্রয়োজন, যেই প্রয়োজন আবু বকর সিদ্দিকের জমানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মক্কি জীবনে ছিল, সেই প্রয়োজন মদিনার জীবনে ছিল না। মদিনার জীবনে মক্কা বিজয়ের আগে যে ইসলামের প্রয়োজন ছিল, মক্কা বিজয়ের পরে অত ছিল না। হ্যাঁ, বোঝা গেছে না? তাহলে আপনি আজকে কোটি কোটি টাকা ইসলামের খেদমতে খরচ করেন, আর করে যদি স্বপ্ন দেখেন যে কোটি কোটি টাকা তো কোন সাহাবী খরচ করতে পারেননি, তো আমরা অনেক আগে বেড়ে যাব, হবে না? কখনো হবে না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা তাসুবু আসহাবী, আমার সাহাবাই কেরামকে গালমন্দ করবে না, তাদেরকে সমালোচনা করবে না। ফওয়াল্লাহি, আল্লাহর কসম করে ফেললাহ, আনফাক আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীহা, আল্লাহর কসম করে বলছি, তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, উহুদ পাহাড়ের সমান আপনার গোল্ড স্বর্ণ আছে আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করেছেন, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীহা, আর কোন সাহাবি, আবু বকর আর ওই সাবিক না বলেন কথা বলছেন, আসম অবসর কথা বলছেন, যে কোন সাহাবি, সাহাবি যদি এক মুদ খরচ করে থাকে 600 গ্রামের কাছাকাছি, ওয়ালা নসীহা বা তার অর্ধেক 300 গ্রাম খরচ করেছে, আর আপনি অহদ পাহাড়ের সমান আপনি টাকা পয়সা স্বর্ণ খরচ করেছেন, তাদের নেকির কাছে পৌঁছিতে পারবেন না, তাদের নেকির কাছে পৌঁছিতে পারবেন না। কারণ সেই সময়ে যে ইসলামের খেদমতের প্রয়োজন ছিল, যেই কাজটা হয়েছে আপনার ধন সম্পদ দিয়ে আর আপনার সারা জীবনের কুরবানি দিয়ে সেই কাজটা হতে পারে না। তারা যদি সেই ইসলামটাকে এইভাবে আমাদের কাছে পৌঁছে না দিতেন, তো আপনি কেন আজকালকার কোন শক্তি সেই ইসলামকে আবার ফিরে নিয়ে আসতে পারত না? সুতরাং স্থান বিশেষে, সময় কাল বিশেষে, অথবা অন্তরের অবস্থা দেখে, প্রয়োজন দেখে, কখন কি ধরনের প্রয়োজন রয়েছে, এরকম প্রয়োজন দেখে নেকি কমে অথবা বাড়ে। উদা আফুলাহম আলাহম আজরুন করিম, এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আর যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে এবং তার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে এসেছে, সমস্ত রাসূল নবীর প্রতি ঈমান নিয়ে আসা ফরজ, না হলে কেউ মুসলিম হবে না। তবে অন্যান্য নবীদের উপর সংক্ষিপ্ত ঈমান যথেষ্ট যে তারা আল্লাহর নবী রাসূল ছিলেন বিভিন্ন যুগে, এতটাই যথেষ্ট। কিন্তু শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান সংক্ষিপ্ত যথেষ্ট নয়, বিস্তারিত ঈমান ফরজ, সংক্ষিপ্ত বিস্তারিত সার্বিক ক্ষেত্রে ঈমান নিয়ে আসতে হবে। যেমন বিশ্বাস করতে হবে যে তিনি আল্লাহর রাসূল, তেমনি তিনি যা নিয়ে এসেছেন সত্য, এবং সেটা কিয়ামত পর্যন্ত মানব জাতির কল্যাণের জন্য অব্যাহত থাকবে, এবং তার দিন ছাড়া অন্য কোন দিন, তার নিয়ে আসা দিন ছাড়া অন্য কোন দিন আল্লাহ কবুল করবেন না, তার পন্থা ছাড়া অন্য কোন তরিকায় যদি কেউ ইবাদত বন্দী করে, জিকির আজকার করে আর ওজিফা পাঠ করে, আল্লাহ কবুল করবে, অন্য কোন তরিকত কবুল হবে না মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকত ছাড়া। এবং শুধু স্বীকারোক্তি নয়, তারপরে পালন করতে হবে, সেগুলিকে আদায় করতে হবে, সেই অনুযায়ী জীবন করতে হবে আপনার, আপনার পরিবার পরিজনের, আপনার অধীনস্থ যারা রয়েছে। এই হচ্ছে শেষ রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে এবং রাসূলগণের প্রতি ঈমান নিয়ে এসেছে। উলাইকা হুমুস সিদ্দিকুন, তারাই হচ্ছে কারা? আল্লাহ বলছেন মহাসত্যবাদী সিদ্দিকুন। সিদ্দিক কারা? এটা তো শাব্দিক অর্থ, সিদ্দিক মুবাল্লাগার সেগা ফেইলের ওজনে সাদাকা থেকে, মহাসত্যবাদী। কিন্তু মহাসত্যবাদী সংজ্ঞা কি? তাফসীরকাররা বলছেন যে যারা ইমানের পূর্ণতা লাভ করেছে, ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে পূর্ণতা লাভ করেছে, শুধু ফরজ ওয়াজিব আদায় করা নয় আর সুন্নত মুস্তাহাব আদায় করা নয়, বরং ইমানের পূর্ণতা লাভ করেছে এবং সমস্ত রকমের ইমানের ত্রুটি থেকে বাঁচার জন্য সচেষ্ট হয়েছে এবং বেঁচেছে। এইরকম এই জন্য সিদ্দিকদের সংখ্যা সলেহিনদের চাইতে অনেক কম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে যে নেক লোক বা জান্নাতি লোকদের স্তর বর্ণনা করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর ৬৯, সূরা নিসা আয়াত নম্বর ৬৯, তার আল্লাহ পাক বলেছেন ওমান ইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালেহীন। আল্লাহ বলেছেন ওমান ইয়ুতি আল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ, তারাই যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য, আল্লাহ এবং রাসূলকে মেনে চলবে, তারা ওদের সাথে উড়বে, ওদের সাথে জান্নাতি হবে, যাদেরকে আল্লাহ কি করেছেন পুরস্কৃত করেছেন। যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন তারা কারা, যাদেরকে পুরস্কৃত করেছেন এখানেও বলা হয়েছে। এই আয়াত হয়তো আপনাদের অনেকের মনে থাকবে না, কিন্তু সূরা ফাতিহা সকলের মনে থাকবে, তাই না? যেন সূরা ফাতিহার সাথে আয়াতটাকে মিলিয়ে দিচ্ছি, আল্লাহ কি বলছেন, হ্যাঁ, যে এইভাবে দোয়া করো বান্দা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখা, সোজা পথে চালাও, ঠিক না? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের রাস্তা হচ্ছে সোজা রাস্তা, যাদেরকে তুমি কি করেছো পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি এনাম করেছো, যাদেরকে সম্মানিত করেছো তুমি, আনআমতা আলাইহিম, তো পুরস্কৃত রাস্তাই হচ্ছে জান্নাতের রাস্তা, অন্যদের রাস্তা দিয়ে জান্নাত যাওয়া যায় না। তারা কারা? মিনান নবীনা, আল্লাহ বলছেন এই সূরা নিসার আয়াতে, নবী প্রথম সারিতে, নবী রসুলগণ, ওয়াস সিদ্দিকিন আর দুই নম্বরে সিদ্দিকের মহাসত্যবাদী, যারা ইমান আমলের ক্ষেত্রে পূর্ণতা লাভ করেছে, অবাকর সিদ্দিককে যেন সিদ্দিক বলা হয়েছে। এইরকম আরো সিদ্দিক এই উম্মতে রয়েছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে আরো বিভিন্ন যুগে রয়েছে, কিন্তু তাদের সংখ্যা অনেক কম। তারপরে আল্লাহ কি বলছেন, ওয়াশহাদা, আর শহীদগণ, শহীদের একটা সাধারণ তফসির সকলের জানা আছে, শহীদের বহু বচন সোহাদা, হ্যাঁ, যারা আল্লাহর রাস্তায় গিয়েছে শাহাদত বরণ করেছে, আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে শক্তিশালী করতে গিয়ে, আবার দেশগত জাতিগত অথবা বিভিন্ন বিভিন্ন গত এই শহীদ, আর লোকেরা বললে শহীদ শহীদ না, ওইসব শহীদ নাই, আল্লাহ যাকে শহীদ বলেছে সে শহীদ, আল্লাহর খাতে যে শহীদ সে হচ্ছে শহীদ, বোঝা গেছে? শহীদের বিকল্প কোন শব্দ কাফেরও পায়নি, যার ফলে শহীদ শব্দ কাফেরও শহীদ হয়, আর তাদের গরজে মরলেই শহীদ হয়ে যায়, তাদের গরজে মরলেই শহীদ, তাই না? কিন্তু আল্লাহ পাকের কাছে শহীদ সে হচ্ছে শহীদ, সে কে, মান কাতালে তাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করল আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য, আল্লাহর কালেমাকে, আল্লাহ আকবার, এই আল্লাহ আকবার উঁচা করার জন্য, আল্লাহ সবচেয়ে বড়, সুতরাং আল্লাহর দিন সবচেয়ে বড় আমার কাছে, আল্লাহর দিনকে, আল্লাহর কালেমাকে, লা ইলাহা ইল্লাল্লাহকে উঁচা করার জন্য, শিরক আর কুফরিকে নির্মূল করার জন্য যে আল্লাহর রাস্তায় লড়াই করল আর তাতে নিহত হল, সে হচ্ছে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে হচ্ছে ফি সাবিলিল্লাহ, আর সে যদি ওই অবস্থায় মারা যায় শাহাদাত, তার শাহাদাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সে হচ্ছে শহীদ। তো তাছাড়া হাকিকি আসল শহীদ ছাড়া কিছু হুকমি শহীদ রয়েছে, বিভিন্ন ব্যাধির ক্ষেত্রে বা বিভিন্ন বিপদ আপদে যারা মারা যায় তাদেরকেও শাহাদাত, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে শহীদের একটা সাধারণ তফসির, নবীদের পরে মর্যাদা কার? সিদ্দিকিনদের, সিদ্দিকিনদের পরে মর্যাদা হচ্ছে শহীদদের। কিন্তু শহীদের আর একটি তাফসির আছে যেটা সাধারণ মানুষরা চর্চা করে না, জানে না, আর আমাদের আলেম সমাজ বলে না। আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই তার আম্মা পারা তাফসিরে এই কথাটি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে শোহাদা মানে ওলামায়ে হক, কোরআন সুন্নাহর যারা আলেম। আল্লাহ পাক যেন কোরআন সুন্নাহর আলেম আপনাদেরকে হওয়ার তৌফিক দান। আলেম মানে মাদ্রাসা পড়ে একবারে পাগড়ি নিতে হবে আর দাওরা হইতে হবে তাহলে আলেম না, এই অর্থে আলেম না। কোরআন সুন্নাহ সত্যিকার জ্ঞানী, যারা কোরআন এবং হাদিসের জ্ঞানী, ওহির জ্ঞানে জ্ঞানী যারা, তারা শোহাদা। তারা শোহাদাইর দলিল কি? শোহাদা বহু বচন, এক বচন হচ্ছে শহীদ। শহীদের একটা অর্থ যেমন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা, মানে আল্লাহর রাস্তায় জান উৎসর্গ করা, কুরবানি করা, আরেকটি অর্থ হচ্ছে সাক্ষ্য প্রদান করা, আরেকটি অর্থ হচ্ছে কি? সাক্ষীকে কি বলে আরবিতে? শাহেদ বা শহীদ, শাহেদ মানেও সাক্ষী হয় আর শহীদ মানে হচ্ছে, হ্যাঁ, সাক্ষ্য প্রদানকারী বা সাক্ষী। আলেম ওলামা যারা কোরআন সুন্নাহর আলেম, কিন্তু আলেম তিন ভাগে বিভক্ত, পেট পূজারি আলেম যারা পেটের ব্যবসায় লেগে আছে, ধর্ম কর্ম যা কিছু হয় শুধু পেটের জন্য, পেট পূজারি আলেম, আর এক হচ্ছে ওলামা সুবিদাতপন্থী আলেম, ওর পেটে সার্থক থাকা না থাক কবর মাজার পূজারি খেদমত করবে, বিদাতের খেদমত করবে, শিরকের খেদমত করবে, ওলামা সু এই দুটো দল বাদ দিয়ে যারা শির বিদাতের পৃষ্ঠপোষকতা করে আর পেট পূজা করে, এই দুই শ্রেণীর আলেম বাদ দিয়ে ওলামায় হক কোরআন সুন্নাহ আলেম, আবার যদি হক্কানি ওলামা বললে হয় না, আর আমাদের সবার হক্কানি ওলামা বলে কিন্তু বিদাতও কম নাই তাদের। হ্যাঁ, সুতরাং শুধু নাম শুনলে হবে না, কাজে দেখতে হবে যে আসলে কি ওলামায় হক কিনা। তো কোরআন সুন্নাহর আলেম যারা কোরআন সুন্নাহ শিখে আর বিনা কোন গোড়ামিতে কারো তরফদারি পক্ষপাতিত্ব না করে রসুলের পক্ষপাতিত্ব করে, রসুলের তরফদারি করে, থাকে রসুলের সাথে, কোরআন সুন্নাহ শিখে আর কোরআন সুন্নাহর প্রচার প্রসার করে, যা শিখেছে তা তার দায়িত্ব হচ্ছে পৌঁছে দাবলে গোয়ানি ওয়ালা আয়া এই কাজ করে। এরা হচ্ছে সাক্ষী, এরা হচ্ছে ওলামারা হচ্ছে ওলামায় হক হচ্ছে কি সাক্ষী। কেমন করে সাক্ষী? সূরা আলে ইমরান আয়াত নম্বর 18 ওই আয়াতটি পড়বেন। আল্লাহ পাক বলছেন শাহেদ আল্লাহ, আল্লাহর তৌহিদের, আল্লাহর একত্বের, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান কে কে করে? আল্লাহ বলছেন শাহেদ আল্লাহ, আল্লাহ প্রথম সাক্ষ্য প্রদান করেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছেন যে তিনি ছাড়া আর কোন সত্য মাবুদ নেই। আল্লাহ প্রথম সাক্ষ্য প্রদান করেন যে আল্লাহ হচ্ছেন আহাদ, আল্লাহ এক একক, এটা হচ্ছে আল্লাহর সাক্ষী শাহেদ আল্লাহ। আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু, এবং সমস্ত মালায়েকা ফেরেশতা সাক্ষ্য প্রদান করছেন, ফেরেশতারা হচ্ছেন শুহাদা, ফেরেশতা হচ্ছেন শুহাদা, সাক্ষ্য প্রদান করে আল্লাহর ওয়াহদানিয়্যাতে লা ইলাহা ইল্লাল্লাহ, সকল ফেরেশতা কিসের সাক্ষী দিচ্ছেন? তাওহীদের সাক্ষী দিচ্ছেন, তাদের মধ্যে শিরকের গন্ধ নেই, তারা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করছেন। ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমাম বিল কিসত, আর ওলামাইকে উলুল ইলম এলমওয়ালারা জ্ঞানীরা সাক্ষ্য প্রদান করছেন, জ্ঞানীরা ওলামারা সাক্ষ্য প্রদান করছেন, কায়মান বিল কিস্তি, ন্যায় নীতির ওপর প্রতিষ্ঠিত হয়ে কায়েম হয়ে। তিন নম্বরে সাক্ষ্য প্রদানকারী বলছেন ওলামা ওয়া উলুল ইলম। সুতরাং শেখ নসীম রহমতুল্লাহ বলছেন যে এই যে সূরায় নেসার আয়াত নম্বর 69 বললাম, যাতে নবীদেরকে প্রথম মর্যাদায় রাখা হয়েছে পুরস্কৃত, তারপরে দুই নম্বরে সিদ্দিক, তারপরে সোহাদা মানে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণকারীও, এবং ওলামায়ে হক সোহাদা, তারপরে অসওয়ালিন, চার নম্বরে কার কথা বলেছেন? যারা সৎকর্মশীল, সৎকর্মশীল ইসলামের বেশি জ্ঞান থাকার না থাক মোটামুটি তার দিন পালনের জন্য জ্ঞান আছে, আর যেখানে করে তার ত্রুটি আছে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করে নিয়ে আমল করে, ফাসালু আহলা যিকরিন কুনতুম লা তাআলামুন, আলেম নয় সে, কিন্তু যেখানে জানে না তার চাইতে বড় যারা জ্ঞানী কোরআন সুন্নাহর জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করে, আর গোড়ামি আর অন্ধত্বের শিকার না হয়ে আল্লাহ আল্লাহর ইবাদতবন্দি করে, একমাত্র রসুলের তরিকে ইবাদতবন্দি করে। কাবিরা গুনাহ তারা করে না, আর যদি কখনো ভুল ভ্রান্তি হয় তওবা ছাড়া সময় পার করে না, এরা হচ্ছে সালেহীন ওয়া হাসানা উলাইকা রাফিকা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এরাই হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়েছে এবং রাসূলগণের প্রতি, আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান, সংক্ষিপ্ত কথা, এই দিয়ে সিদ্দিক হয়ে যাবেন তাহলে নাকি? উলাইকা হুম সিদ্দিকুন। এই জন্য শেখ আল্লামা সাদী তাফসীর সাদীতে বলছেন যে এখানে ঈমানের ওসুল ফরু সবগুলিকে সামিল, ইমানের বুনিয়াদি যেগুলি জিনিস, মৌলিক জিনিস সেগুলিও সামিল, আর যেগুলো শাখা প্রশাখা সবগুলি সামিল। এখন একটু ইঙ্গিত না দিলে বুঝবেন না, আর আমিও শেষও করতে চাইছি, আর যদি এত সংক্ষেপ রেখে দিই তাহলে তো বুঝবেন যে আরে আল্লাহর প্রতি আর রসুলের প্রতি ইমান না খালি সিদ্দিক হয়ে যায়, তাহলে সবাই সিদ্দিক হয়ে বসে আছি, তাই না? এই জন্য শুনে রাখেন যে ইমানের কিছু ওসুল রয়েছে মানে মৌলিক বিষয় রয়েছে, আর কিছু রয়েছে ফরু মানে শাখা প্রশাখা রয়েছে। ইমানের কতগুলি শাখার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি হাদিসে? সহিহ বুখারী হাদিস, আল ইমান ও বেজুম ওয়া সাবুন, সত্তরের অধিক, সত্তর নয় সত্তরের অধিক কি রয়েছে? শাখা রয়েছে। ফা আলাহা, সবচেয়ে উঁচা শাখা কোনটি? লা ইলাহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আল্লাহর তাওহীদ। ও আদনাহা, আর সবচেয়ে নিচের শাখা কোনটি? ইমাতাতুল আযানির তারিখ, রাস্তা থেকে কষ্টদায়ক কাঁটা ডাল, হ্যাঁ একটা কোন কিছু পড়ে আছে, ময়লা আবর্জনা পড়ে আছে রাস্তায়, যারা চলছে তাদের কষ্ট হবে, আপনি উঠিয়ে ফেলে দিলেন। ইমাতাতুল আযান ইত্তারিক, হ্যাঁ, ওয়াল হায়া ও শোবাতুন মিনাল ঈমান, আর লজ্জা করাও ইমানের আরেকটি শাখা। বুঝতে পারলেন এবারে? তাহলে যারা আল্লাহর প্রতি এই অর্থে এই হাদিসটাকে সামনে রেখে ইমান ঠিক করবে এবং রাসূলের প্রতি এই যে ব্যাপকতার সাথে ইমান ঠিক করবে, উলাইকা হুমুস সিদ্দিকুন, তারাই তো হচ্ছে মহাসত্যবাদী, ওয়াশ-শুহাদা, এবং তারাই হচ্ছে শুহাদা, তারাই হচ্ছে শুহাদা। শুহাদা দুই অর্থ, ওলামা ও তাতে সামিল এবং আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণকারী, তারা ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট, লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, তাদের জন্য তাদের পুরস্কার রয়েছে এবং তাদের জ্যোতি রয়েছে। এখানে আরেকটি কথা বলি যে কোন কোন তাফসীরকাররা সিদ্দিকুন বলার পরে এখানে ওয়াকফ করেছেন, ওয়াকফের যে কায়দাগুলি রয়েছে কেরাতে তাতে অর্থ পাল্টিয়ে যাবে। আমি এখন সিদ্দিকুন আত করে শহীদ কেও বললাম যে তারা হচ্ছে সিদ্দিক এবং শহাদা, তাই না, আল্লাহর কাছে, এবং তাদের জন্য তাদের পুরস্কার রয়েছে, নূর রয়েছে। কিন্তু যদি সিদ্দিকিনে ওয়াকফ করেন তাহলে কি হবে? ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে এবং রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসবে, ঈমানের যে সংজ্ঞা বললাম ওই হিসাবে, উলাইকা হুমুস সিদ্দিকুন, বাস থেমে যান, তারাই হচ্ছে মহাসত্যবাদী, তারাই হচ্ছে কি, মহাসত্যবাদী। ওয়াশ-শুহাদা ইনদা রাব্বিহিম, নতুন করে পড়েন এখন ওয়াকফের পরে, এবং যারা শহীদ ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে, জাতির নিকটে নয়, ব্যক্তির নিকটে নয়, দলের নিকটে নয়, আমাদের দলের লোক মারা গেছে সেজন্য আমরা শহীদ বলে দিলাম না, শোহাদা কার কাছে, রবের কাছে হইতে হবে। লাহুম আজরুহুম, যদি রবের কাছে শহীদ হয় তাদের জন্য তাদের পুরস্কার রয়েছে, ওয়া নূরুহুম, তাদের জন্য তাদের আলো জ্যোতি রয়েছে, অর্থ আলাদা হইল না, শহীদদের জন্য পুরস্কার। আর যারা আল্লাহ এবং রাসূল প্রতি ইমানদার তাদেরকে আল্লাহ পাক সত্যিকার যারা মুমিন পূর্ণতা লাভ করেছে তারা সিদ্দিক। ওয়াল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা কুফুরি করেছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছে, উলাইকা আসহাবুল জাহিম, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। এলাম শুনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইগুন ওয়ালাহু ওয়াযিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ পাক বলছেন যে শুনে রাখো বা জেনে রাখো, জানো তোমরা মানুষ, ভালো করে জেনে নাও যে নিঃসন্দেহে আল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন, লাইবুন ওয়ালাহ, ক্রীড়া কৌতুক, খেল তামাশার জগতে, দুনিয়া হচ্ছে খেল তামাশার মতো, খেলাধুলা করলাম, ফিল্ডে নামলাম, আর বিকাল বা আসর থেকে মাগরেব যে খেলাধুলা হয়, খেলাধুলা করে আবার বাড়ি ফিরে চলে আসলাম, ঠিক না? তা আসলে দুনিয়া হচ্ছে খেলাধুলা, আপনার জন্ম হয়েছে এত সালে আর মৃত্যু এত সালে, এই সময়টা দুনিয়াতে খেল তামাশা করলেন, যা করলেন করলেন, ভালো খেললেন মন্দ খেললেন, খেলার পরে আপন ঘরে চলে গেলেন, আপনার ঘর জান্নাত না জাহান্নাম আপনি স্থির করুন। এখন খেল তামাশার জগৎ, আর কিছুই না, কিছুই নিয়ে আসলেন, খেল তামাশা ফিল্ড থেকে যেমন চলে আসলেন ওই রকমই খেল তামাশা, খেল তামাশা করতে গিয়ে ভালো খেলা যদি করে আসেন তো প্রাইজ পেয়ে আসলেন, আর না হেরে আসলেন, তো দুনিয়া ওই রকম হার জিতের বিষয়, দুনিয়া দুনিয়া থেকে আপনি হেরে যাবেন না জিতে যাবেন আপনি চিন্তা করুন। ওয়াজিনাতুন, এবং শোভা সৌন্দর্য, জিনাত সাজসজ্জা, দুনিয়া হচ্ছে সাজসজ্জা, চমক লাগে, মজা লাগে না, পয়সা কত মজা লাগে, নেতৃত্ব কত মজা লাগে, স্ত্রী কত মজা লাগে, ছেলে মেয়ে কত মজা লাগে, আর যে একটা মান সম্মান ইজ্জত রয়েছে সমাজে কত মজা লাগে, সব মজার জিনিসগুলো আর কি, জিনাতুন আর কি। ওয়াতাফাখুরুম বাইনাকুম, আর তোমাদের মাঝে পরস্পর গৌরবের বিষয়, একে অপরকে গৌরব করে, এই আমার এই ছেলেরা কেউ বেকার নেই, হ্যাঁ, আর আমি এইরকম ভালো আলেম হইতে পেরেছি, এই আমি দেখো ভালো একজন ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পেরেছি, আমার এই সবগুলো ছেলে এই হয়েছে সেই হয়েছে, এই এত টাকার আমি মালিক হয়েছি, আমি কিছু ছিলেন না, পাঁচশো রিয়াল বেতনে এসেছিলাম, এখন একটা বড় একটা ব্যবসার মালিক। হ্যাঁ, মক্কায় শুনলাম একজন বড় ব্যবসায়ী আছে, বাংলা ভাষী, সে সইটা করতে জানে না, সইটা করতে জানে না, বুঝছেন, আর সেই ব্যক্তি বলবো না যে কোনখানে তার ব্যবসাটা আছে, না হয় অনেকে চিনে ফেলবে, ওই যে একটু একটু অস্পষ্ট লাগে, তাই না, কিন্তু জানা আছে যে কোনখানে, সে বিরাট একজন কন্ট্রাক্টর, বিরাট একজন কন্ট্রাক্টর, বিশাল এক ফাইভ স্টার হোটেলে কয়েক হাজার আমলা লাগে, সবগুলির কন্ট্রাক্ট ওর, সাইন্স সই জানে না, হিসাব নিকাশ জানে না, আমাদের একজন দিনী ভাই তার হিসাব নিকাশ মাসের শেষে করে দেয়, শুধু মাসে একদিন একটা রাতে গিয়ে করে দিয়ে আসে, ওতে ওকে কিছু পয়সা দেয়, আর মাসে কোটি কোটি রিয়াল, লাখ লাখ বললো একটু কম হয়ে যাবে, আর একটু বেশি বললাম, কোটি যদি একটু বেশি হয় তার মাঝামাঝি, দশ লাখ বিশ লাখ তার কাছে কোনো ব্যাপার না, এত ইনকাম করে, তো কি মনে করেন, তাহলে আমি তার কাছে ফেল, আপনারা অনেকে শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার আছেন, অনেকে ফেল নাকি, 5,000, 10,000, 3,000 বেতন পাচ্ছেন, ফেল, না না না, এটা আসল কামিয়াবি নয়। কি এটা? তাফাখুরুন বাইনাকুম, তোমাদের মাঝে পরস্পর গৌরবের বিষয়। আর একটা কি? ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ধন আরজনে পরস্পরের ওপর কি আধিক্যের প্রতিযোগী, তাকাসুর, কে বেশি করতে পারে, কাসির থেকে কাতরা এক তরজ কাতর ভাবে তাফাউল, কে বেশি করতে পারে, কে বেশি উন্নতি করতে পারে, কে বেশি পয়সার মালিক হতে পারে, এই হচ্ছে তুমি, আর কিছু না। খুব লাফালাফি করলেন, আর লাফালাফি করার পরে আছাড় খেয়ে একবারে কবরে ঢুকে গেলেন খালি হাতে, না যেতে হবে না, যেতে হয় না, রাজাধিরাজাকে যেতে হয় না, পুঁজিপতিদেরকে যেতে হয় না, তারাও খালি হাতে যায়, আমিও খালি হাতে যাব, আপনিও খালি হাতে যাবেন, আসল যাবে আমার আমল ইমান, ঠিক না? কেমন তাহলে দুনিয়া, কেমন একটা উপমা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, কামা তাহলে গাইছিন, এক বৃষ্টির মত, গাইছ বৃষ্টি, আজাবাল কুফার আনাবাত, যখন বৃষ্টি বর্ষণ হয়, অনেকদিন বৃষ্টি হয়নি, তারপরে যখন বৃষ্টি বর্ষণ হয়, বর্ষণের পরে চাষির যে কি আনন্দ, যারা চাষবাস করেছেন তারাই বুঝেন, চাষির যে কি খুশি, মাঠে নামে একবার হাল লাঙ্গল নিয়ে আর ক্ষেত খামারে, আজাবাল কুফার আনাবাত, সেই সময় চমৎকৃত করে বা আনন্দিত করে চাষিকে জমির ফসল, নাবাত মানে ফসল, কুফার কাফের বহু বচন, কাফের মানে কি, কাফের মানে আপনারা তো জানেন কাফের মানে অস্বীকারী, তাই না, বা কাফের মানে কাফের, হ্যাঁ কাফের মানে অমুসলিম, এটাই বুঝলেন না, হ্যাঁ কাফের, কাফার এক ফরব আল কুফর আসিত্র অত্যাব দিয়ে, কাফার এক ফরব মানে হচ্ছে ঢেকে দেওয়া, ঢেকে দেওয়া কোনো কিছুকে ঢেকে রাখা, গোপন রাখা, তো এটা হচ্ছে শাব্দিক অর্থ। এখান থেকে যারা আল্লাহ দ্রোহী, ইসলাম দ্রোহী, কোরআনে বিশ্বাসী নয়, রাসূলে বিশ্বাসী নয়, তাদেরকে কাফের বলা হয়, অথবা বিশ্বাসী কিন্তু আল্লাহর দিনকে ঠিকভাবে পালন করেন না, তাওহীদের জায়গায় শিরিক করে, ইসলাম ভঙ্গ করে, তারা কাফের, কারণ তারা কি করল, হককে সত্যকে বাতিল দিয়ে মিথ্যা দিয়ে কি করল, ঢেকে দিল বা গোপন করল। চাষিকে এখানে আমি তর্জমা করেছি চাষির, কিন্তু তাই না, চাষিকে কুফার বলা হয়েছে, চাষিদেরকে কাফের এক বচন, কুফার হচ্ছে বহু বচন, চাষিকে কাফের, যদি দেশে চাষিকে কাফের বলে দেন তার মাঠ থেকে ধীরে আসতে দিবে না, হ্যাঁ ওখানে রেখে দিবে জমিতে, আপনাকে তোকে দিয়ে বীজ বপন করবো, থাক তুই জমিতে থাক, তাই না, কিন্তু কোরআনে আল্লাহ চাষিদেরকে কুফার বলেছেন, কুফার মানে এই কাফের না, অমুসলিম কাফের না, কেন, চাষি কি করে, চাষি বীজ ছিটিয়ে তারপরে কি করে, তারপরে মই দিয়ে দেয়, মই বলেন না আপনারা, হ্যাঁ মই দিয়ে দেয়, দিয়ে বীজকে কি করে, ঢেকে দেয়, বীজকে ঢেকে দেয়, তো তাকতিয়া ঢেকে ঢেকে দেওয়া, বীজকে গোপন করে, বীজ না ঢাকলেও কি করে হবে ফসল, তো এই জন্য চাষিকে, চাষি কি করে, দানাকে বা বীজকে ঢাকে, আর কাফের অমুসলিম আল্লাহ দ্রোহী ইসলাম দ্রোহী, যে ইসলাম মানেন না, রসুলকে মানে না, আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে না, সেই ব্যক্তি হককে সত্যকে বাতিল দিয়ে মিথ্যা দিয়ে কুফরি দিয়ে ডাকে, এজন্য তা কাফের বলা। তো এখানে কি তর্জমা করলাম, আজাবাল কুফার নাবাতহু, চাষিদেরকে আনন্দিত করে, নাবাতহু তার ফসল, এই জমির ফসল, যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে ফসল দেশ সবুজ হয়ে গেছে, গোটা মাঠ, মাঠের জমি, যারা জমিওয়ালা মানুষ কত যে খুশি তাদের, সোম্মা ইয়াহিজ, আর ধীরে ধীরে তাকিয়ে যায় পেকে যা, হাজা ইয়াহিজ মানে শুকিয়ে যাওয়া, পাকে যখন ফসল পাকে তখন কি হয়ে যায়, শুকিয়ে সবুজ থেকে গিয়ে কি হয়ে গেল, শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে দু চার দিনের মধ্যে মেড়ে তাড়াতাড়ি কেটে মেড়ে নিয়ে আসেন, না হলে গেল সব, ঠিক কিনা, যখন শুকিয়ে যাবা পেকে যায় তখন তুমি তাকে দেখবে, মানে ওই ফসলগুলিকে জমির দেখবে, মুসফাররান মানে হলুদ বর্ণ, হলুদ রঙের হয়ে গেছে, সবুজ কত চমৎকার লাগছিল এখন হলুদ হয়ে গেছে, সুম্মা এখন আর কয়েকদিন পরে আর যান যদি না কাটেন আর বিলম্ব করেন, সুম্মা এখন হতামান, অতপারে সেগুলি ওই ফসলগুলি চূর্ণ বিচূর্ণ খড়কুটোই পরিণত হয়ে যায়, হাতামায় হাত মানে চূর্ণ বিচূর্ণ করা, তো সময় কোন হতো সেগুলি চূর্ণ বিচূর্ণ খড়কুটায় পরিণত হয়ে যায়, ফসল ছিল কত সুন্দর, কত মজা লাগছিল মাঠের ফসল দেখে, সবুজ, হ্যাঁ সোনালী ফসল দেখে, কিন্তু তা শেষ, ওয়াফিল আখের, দুনিয়া ওই রকমই, দুনিয়া দেখেন আপনি আমার, আমার আর আপনার জীবনটাকে দেখেন, ছোটকালে কত তরতাজায় উঠলে, আর কত আদর আর যত্ন, তারপরে কত রকমের আয়েশ আরাম করলেন, কত যে ভোগ বিলাস করলেন, কত যে ভালো ভালো খেয়েছেন আর খেয়েছি, হ্যাঁ আর পড়েছেন আর পড়েছি, ঠিক না? শেষখানে আবার বার্ধক্য চলে আসল। এখন কি হতে লেগেছে? এখন শুকাইতে শুরু হয়েছে, পাকতে শুরু হয়েছে, 40-50 এখন পাকতে শুরু হয়েছে। এতদিন ওষুধ লাগতো না, যার ইন্স্যুরেন্স গুলো কি করছে? হ্যাঁ, যদি আপনার বয়স 30-20 বছর হয় তো আপনার ইন্স্যুরেন্স এর বিল বাৎসরিক কম, আর বয়স যদি 40-এর উপরে চলে যায় আর 50 চলে যায় তখন বিল বেশি হয়ে যায়, জানা আছে না নাই? কারণ এখন আপনার রোগ বেড়েছে, এখন আপনি শুকাইতে যাচ্ছেন, পাকতে যাচ্ছেন, অত অসুখ বিসুখ বেশি, সুতরাং আমাদেরকে বিল বেশি দিতে হবে। আর তারপরে কি ফাতারা মুসফাররান, আর তারপরে তখন হলুদ বর্ণ, আর আপনার চেহারা গাল বসে গেছে, দেখতে ভালো লাগছে না, মলিন চেহারা হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছেন, চামড়া জড়ো হয়ে যাচ্ছে, আর আপনার দিকে কেউ তাকাবে না। একটা যুগ ছিল যে আপনার সৌন্দর্য দেখে যুবতীরা তাকিয়ে থাকতো আর আকাঙ্ক্ষা করতো যে এই ছেলেটাকে স্মার্টকে যদি বিয়ে করতে পারতাম, আর এখন যদি পায়গাম্বর কেউ বিয়ে করতে চাইবে না, ঠিক না? সময় কোন হতামান, এই হল অবস্থা, শেষ, কবরে চলে গেল, কবরে চলে গেলে। আল্লাহ বলছেন এখন আখেরাত, পাড়ি দিতে হলো আখেরাত, আখেরাতে যাওয়ার পরে দুই এর এক, অফিল আখেরাতে আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিযওয়ান, কোনটা নিবে বলো? বলছেন পরকালে তোমাদের জন্য কঠোর শাস্তি রয়েছে যদি কর্মক্ষেত্রে আমলের জগতে ইমান আমল সুন্দর করে না আসো, ওয়া মাগফিরাতুন মিনাল্লাহ, আর যদি ইমান আমল সুন্দর করে নাও আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, পরকালের প্রতি, হ্যাঁ ইমানের সাথে যদি আমল ভালো করে নাও, ইমান এবং তাকওয়া অর্জন করে নাও, তাহলে কি হবে? অমাগফিরাতুন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বড় মর্যাদা রয়েছে, ওয়া রিযওয়ানুন, আর সন্তুষ্টি রয়েছে, আল্লাহ রাজি হয়ে যাবেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জগৎ তো প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়, দুনিয়া ধোকার সামান ছাড়া কিছুই না, ধোকা কিছুই না। আজকে আমার হাতে আছে, কালকে আরেকজনের হাতে, আজকে আপনার হাতে নেতৃত্ব আছে, আপনি এক জায়গার বসে বসে আছেন, আপনি ওখান থেকে কোথাও উদয় হয়ে গেছেন, কিছু নেই, অন্য কেউ বসে বসে আছে, আপনার জায়গায় বসে আছে, কেউ কোথাও থাকতে আসে নাই। আল্লাহ পাক তারপরে বলছেন সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, তোমরা ঝাঁপ দাও বা ধাবিত হও, দৌড় দাও, ইলা মাগফিরা মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে মার্জনার উদ্দেশ্যে, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের উদ্দেশ্যে, জান্নাতের উদ্দেশ্যে দৌড় দেওয়া আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য দৌড় দেওয়া, ঝাঁপ দেওয়া, প্রতিযোগিতা করা, সাবেক আজকাল নতুন আরবিতে মোসাবাকা কম্পিটিশনকে বলা হচ্ছে, কম্পিটিশন লাগাও। দুনিয়ার ক্ষেত্রে কম্পিটিশন, কিন্তু দিনের ক্ষেত্রে কম্পিটিশন কেন নেই? দু একটি উদাহরণ না দিলে বুঝবেন না। যদি বিনা দাওয়াতে আপনাদেরকে, মানে খাবার দাওয়াত নেই, খাবার দাওয়াত ছাড়া যদি আমরা যদি দিনই আলোচনা রাখি, তখন আর প্রতিযোগিতা নেই, তখন ডেকে ডেকেও পাওয়া যায় না। আসেন ভাই, আপনার আমাদের দিনী ভাইরা যারা নিয়মিত আসেন, চলেন যাই, ইসলামী সেন্টারে দর্স আছে, যাই, ইলম শিখতে যাই, কোরআন হাদিসের কথা শুনতে যাই, না যান একটু ক্লান্তি লাগছে, না ভাই ও সকালে সকালে ভোরে ভোরে একটু ডিউটি আছে, না ভাই বিভিন্ন রকমের অজুহাত, না ভাই একটু আমার কাজ আছে, বন্ধু বান্ধব একটু আসবে, একটু দেখা সাক্ষাৎ আছে, ইত্যাদি আছে, না নেই? হ্যাঁ হ্যাঁ, বাস্তব অবস্থা কি এরকম নয়? যাদের মধ্যে দিনদারি আছে তাদের যদি এই অবস্থা হয় তো বাকিগুলির কি অবস্থা? আর যদি খাবার থাকে, আকিকার দাওয়াত, মাশাআল্লাহ, অথবা আজকে একটা ভালো পার্টি আছে, হ্যাঁ একজন ভাই বিয়ে করেছেন, একটা ওলিমার দাওয়াত আছে, খাসির গোস্ত আর গরুর গোস্ত তাজা, হ্যাঁ আর বিরিয়ানি আসবে রে ভাই, তখন আর ডাকা লাগে না, শুধু কানে আওয়াজ পৌঁছে গেলে, হ্যাঁ বসে আছে, আরে শুনছি ওখানে ভালো খাবার দাবার আছে, চল একটু যাই, চল যাই, তাহলে এগুলো কি বলেন দেখি? এটা কি, কোন দিকে প্রতিযোগিতা, কম্পিটিশনটা কোন দিকে? খাবারের প্লেটের দিকে, না এলএম শিখার দিকে, আমলের দিকে, মাগফেরাতের দিকে আর জান্নাতের দিকে, না কোন দিকে? এখন চিন্তা করুন, আল্লাহ তো বলছেন আল্লাহর মাগফেরাতের জন্য দৌড় লাগাও, নামাজের জন্য, ফজরের নামাজে, কিরে ভাই আল্লাহ হেফাজত করে, ঘুমাচ্ছিলেন নাকি ফজর নামাজে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি, মুনাফিক যদি জানতো যে ফজর নামাজে একটা করে পায়া পাওয়া যায়, একটা করে পায়া, তাহলে দৌড় দিয়ে ছুটে আসতো, দৌড়তে না বললে হামাগুড়ি দিয়ে আসতো, যেভাবে আসতো। এখন একটা করে রিয়েল যদি বিতরণ হয়, ফজর নামাজ যদি আসলে একটা করে রিয়েল পাবে, কত সংখ্যা বাড়বে? একবার ট্রাই করি দেখেন মসজিদে, কোন একটা মসজিদে এটা প্র্যাকটিক্যাল করে দেখেন, একটা করে রিয়েল অথবা বাংলাদেশে গিয়ে দশ টাকা করে দেওয়া হবে। দেখেন কি ভিড় ভাড় লাগে। তাহলে প্রতিযোগিতা কিসের জন্য চিন্তা করেন? এন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভরশীল হচ্ছে নিয়তের উপর। আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য কি? আল্লাহর জান্নাত আর আল্লাহ পাকের মাগফিরাত নাকি? ও জান্নাত, তিনি এমন জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, আরদোহা কার্দিস সামাই ওয়ালার, যার প্রশস্ততা, যার প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিনের প্রশস্ততার মতো। আরজুনের শাব্দিক অর্থ প্রশস্ততা, প্রশস্ততা আরবিতে বলে উসআত, মানে ওয়াসিয়া, ওয়াসিয়া মানে প্রশস্ততা। কিন্তু এখানে আরজ বলা হয়েছে, আরজ মানে হচ্ছে প্রস্থ, চৌড়াই, যেটা চৌড়াই। তাহলে চৌড়া যদি শাব্দিক অর্থ দিয়ে আমি তাফসীর করি, তাহলে তাফসীরটা শুনেন। একটা তো ভাব অর্থ করলাম যে আরজন মানে কি, জান্নাতের প্রশস্ততা, জান্নাত এত কোষাদা, এত প্রশস্ত, কার যে সময় বলা, যেমন আসমান জমিনকে প্রশস্ত দেখছ, তুলনার জন্য না হইলে নিম্ন শ্রেণীর জান্নাতি দুনিয়ার বহুগুণ বেশি পাবে, ঠিক না? আল্লাহ পাক বুঝানোর জন্য বলেছেন যে জমিন আসমান এত প্রশস্ত লাগছে, ওই রকমই জান্নাত মনে করে নাও বুঝার জন্য। বাই কথা হলো, যদি আরজন মানে আমি প্রস্থ বলি, চওড়াই যেটা বলা হচ্ছে, তাহলে লম্বাকে কি বলে আরবিতে? তুল বলে, তুল, তল না, তল মানে হচ্ছে আমার ক্ষমতা। অমাল্লাম ইয়াস্তাতে মিনকুম তাওলান, তোমাদের মধ্যে কেউ যদি আর্থিক সচ্ছলতা না রাখে বিবাহ করার জন্য, এখানে তাওলান, তাওলান মানে কুদরাতান, আলাদা, দেখেন একটা হরকতের পার্থক্য। তাওলান মানে শক্তি সামর্থ্য, আর তুল মানে হচ্ছে কি, তল মানে কি, লম্বা হওয়া, দৈর্ঘ্য, দৈর্ঘ্য যেটা। তো যদি শাব্দিক অর্থে এখানে করি যে জান্নাতের প্রশস্ত, প্রশস্ত হওয়া, প্রস্থ, জান্নাতের প্রস্থ, প্রস্থ হচ্ছে কারদি সামায় ওয়ালার, জমিন আসমানের প্রস্থের মতো, মানে চওড়াইর মতো। তো চওড়া একটা লম্বা, সাধারণত আমরা জানি চওড়া বেশি থাকে কোন জিনিস না লম্বা বেশি থাকে, এবার বুঝতে পেরেছেন? এই যে হলটা দেখেন, এটা হচ্ছে লম্বা, তাই না, তুল, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আর প্রস্থ, আর এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য লম্বা না প্রস্থ লম্বা। তা আল্লাহ বলতে চাইছেন যেন শাব্দিক অর্থ দিয়ে তাফসীর করেন, আর জোহা জান্নাত এমন জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যে জান্নাতের প্রস্থ, প্রস্থ হচ্ছে আসমান জমিনের মতো, আসমান জমিনের প্রস্থের মতো। তাহলে যদি আসমান জমিনের মতো তার প্রস্থ হয়, তাহলে তার দৈর্ঘ্যটা কত বড়, তুল লম্বাই কত আছে, চিন্তা করো তাহলে। জি, ওয়াইদাতিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যা প্রস্তুত রাখা হয়েছে ওই সব লোকদের জন্য যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে এবং তার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে এসেছে। এখানে ওই কথা মনে রাখেন, ঈমানের মৌলিক বিষয়ও তার আছে আর ঈমানের যে শাখা প্রশাখা আছে সবগুলি আছে। সুতরাং ঈমান আছে আর নামাজে গাফিলতি, ঈমান আছে আর বিভিন্ন রকমের গুনাহে জড়িয়ে থাকে না, হ্যাঁ, তাকওয়া অর্জন করেন না, আল্লাহকে ভয় করেন না, পরকাল সম্পর্কে চিন্তাশীল নাই, আর ঈমানের দাবি তার জাতিতে মুসলমান নয়, তাদেরকে বোঝানো হয়নি, যালিকা ফাদলুল্লাহ, আর এই জান্নাত হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ। এবং এই জান্নাত লাভের জন্য ঈমানদার হওয়া, আল্লাহ এবং রাসূলের প্রতি আর তাকওয়া অর্জন করা, ফাদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দান। ইউতি হেমাইয়াশা, যাকে আল্লাহ চান তাকে দেন। তো আল্লাহকে রূপ চেহারা দেখে দেন না অন্তর দেখে দেন, আপনার মধ্যে কতটা আগ্রহ আছে, আপনি কতটা আল্লাহর দিকে এগিয়ে আসতে চান, মনটা এগিয়ে যাচ্ছে কিন্তু আপনার আপনার হয়তো বিভিন্ন বাধার কারণে আপনি পারছেন না, কিন্তু আপনার মন আছে। তাহলে এইরকম যদি অন্তর থাকে, অন্তরে সততা থাকে, যেটাকে সিদক মা আল্লাহ, আল্লাহর সাথে আপনার সততা থাকে, তো আল্লাহ পাক তৌফিক দিয়ে থাকেন, আল্লাহ পাক অনুগ্রহ করে থাকেন। কখনো মনে করবেন না যে আল্লাহ শুধু বাছাই করে করে নিয়ে এমনি এমনি বাছাই করে নিয়ে উঠিয়ে নিয়েছেন আর এগুলোকে জান্নাতের রাস্তায় লাগিয়ে দিয়েছেন আর এগুলোকে বাছাই করে রেখে দিয়ে থাক, তোরা থাক না। যার অন্তরে আল্লাহ সততাকে দেখেছেন তাকে আর এল মামলে তৌফিক দিয়েছেন, যার অন্তরে আল্লাহ পাক দেখেছেন অন্তর আল্লাহর দিকে ধাবিত, আল্লাহ অভিমুখী, তখন আল্লাহ পাক তাকে শক্তিশালী করেছেন, আল্লাহ তার মন মানসিকতা আরো তৌফিক দান করেছেন, যার ফলে সে ইমানদার হয়েছে, সৎকর্মশীল হয়েছে। ওয়াল্লাহুল ফাদিল আযীম, আল্লাহ পাক রব্বুল মহা অনুগ্রহশীল। মা আসা মুসিবাতিন ফিল আরযি ওয়ালা ফি আনফুসিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের উপর যে কোনো বিপদ এসে থাকে না কেন, ফিল আরযি, পৃথিবীতে, পৃথিবীতে বিপদ মানে আসমানি দুর্যোগ, জমিনি দুর্যোগ, হ্যাঁ, আসমান থেকে আযাব, কিছু ঝড় তুফান ইত্যাদি, বৃষ্টি, জমিন থেকে বন্যা, আরো বিভিন্ন রকমের ভূমিকম্প ইত্যাদি, ওয়ালাফি আনফুসিকুম, অথবা তোমাদের মধ্যে বা তোমাদের ওপরে, তোমাদের ওপরে মুসিবত মানে বিভিন্ন রকমের ব্যাধি, রোগ অথবা দুর্ঘটনা ইত্যাদি এসব। ইল্লাফি কিতাব, যে কোনো বিপদ আপদ এসে থাকে তা রয়েছে আল্লাহ পাকের লিখনিতে লিপিবদ্ধ, মিন কাবলি আন নাবরাহা, আমি তা সৃষ্টি করার পূর্বেই। পিয়নে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, খালাকাল্লাহু মাকাদির আল খালায়েক, মখলুকের তকদিরকে ভাগ্যকে আল্লাহ লিখে রেখেছেন, কাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন সৃষ্টি করার কতদিন পূর্বে, হ্যাঁ বে খামসিনা আল ফাসানা, 50,000 বছর পূর্বে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির তকদির ভাগ্য লিখে রেখেছেন। যখন আল্লাহ লিখে রেখেছেন তো আল্লাহ জানেন না, জানেন না, লিখে রাখা আবশ্যক জানাকে, যিনি জানেন তিনি না লিখে রাখবেন। আপনি যদি বলেন আমি এই কথা লিখে রেখেছি যে আপনার কাছে এত টাকা পাবো, তাহলে আপনার জানা আছে যে পাবেন, ঠিক না? তা আল্লাহ যখন লিখে রেখেছেন আগামী তকদির, তার মানে আল্লাহ পাকের এলম অলরেডি রয়েছে। তো এই আয়াত দিয়ে তকদিরের দুটো স্তর জানা যায়, একটা হচ্ছে এলমুল্লাহ, তকদির সম্পর্কে আল্লাহ পাকের জ্ঞান, মহাজ্ঞান, আর আল্লাহ পাকের লিখনি কিতাবাতুল্লাহ। ইন্না যালিকা আলাল্লাহ ইয়াসির, এটা যদিও মানুষের জন্য বড় কঠিন কিন্তু আল্লাহর জন্য বড় সহজ। লাকাইলা তাআসাউ আলা মা ফাতাকুম, যাতে করে যা তোমাদের হাত ছাড়া হয়ে, হাত আফুত মানে যা ছুটে গেছে, হাত ছাড়া হয়ে গেছে, তার উপর তোমরা আক্ষেপ না করো। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর তোমরা উল্লাসিত হেও না ওই নিয়ামতে বা ওই সব অনুগ্রহে যা তোমাদেরকে আল্লাহ পাক প্রদান করেছেন। অতীতে যদি কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে তাতে আক্ষেপ করে লাভ নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়েন আল্লাহর জন্য, আল্লাহর জিনিস আল্লাহই নিয়েছেন ইত্যাদি, যে ভাষাগুলি হাদিসের ভাষায় রয়েছে বা কোরআনের ভাষায় রয়েছে এই বলুন, আর মনকে সান্ত্বনা দেন, ওর উপর আক্ষেপ করে হা হুতাশ করে লাভ নেই। আর যা আপ বর্তমানে পেয়েছেন পাচ্ছেন তাতে আপনি উল্লাসিত হবেন না, অহংকার করবেন না, হতে পারে আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে, সুতরাং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। এই আয়াতে শিক্ষা এই দেওয়া হয়েছে, বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে, আর যদি সুখ আসে তাহলে কি করতে হবে, শুকরিয়া আদায় কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। মমিন মমিন এই জন্য সবসময় লাভবান, মমিনের উপর বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করে, তাতেও নেকি পায়, আর যদি আল্লাহ পাকের নিয়ামত পায় তাহলে শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক তারপর বলছেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না প্রত্যেক দাম্ভিক আর গর্বকারীকে। আল্লাযীনা, বিশেষ করে ওই সব দাম্ভিক, দাম্ভিক দাম্ভিকতা হারাম এবং কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ একটি। কিন্তু তার সাথে সাথে যে আরো দোষ থাকে, যেমন আল্লাযীনা ইবখালুন, যারা কৃপণতা, নিজেরাও কৃপণতা করে, ওয়ায়ামুরুনান নাস বিল বুখল, আর অন্যান্য লোকদেরকেও উৎসাহিত করে বিল বুখলে, কৃপণতার জন্য, নিজেও কৃপণ এবং নিজের অধীনস্থ স্ত্রী ওকে কৃপণতা শিখায়, ছেলে মেয়েদেরকে কৃপণতা শিখায়। কৃপণতা শিখানো মানে একবারে জবান দিয়ে শিখানো নয়, তার চালচলন দিয়ে শিখাচ্ছে, তার ইশারা ইঙ্গিতে শিখাচ্ছে, তার অবস্থার ভাষা শিখাচ্ছে, আশেপাশে যারা আছে ওর কাছ থেকে ওইটাই শিখেছে, যে আল্লাহ রাস্তায় আল্লাহ সন্তানের ফরজ ওয়াজিবের ক্ষেত্রে খরচ করবে না, বাপ মায়ের ক্ষেত্রে খরচ করবে না, বাপ আপনার ছেলে মেয়েদের সামনে আপনার বৃদ্ধ বাপ মায়ের উপর যদি খরচ না করেন, আপনি জবানে কোনদিন বললেন না আপনার ছেলে মেয়েকে যে বাপ মাকে এত পয়সা দিতে হয় না, কথা বললেন না, কিন্তু আপনার এই কচি কাচারা কি শিখলো আপনার কাছ থেকে বলেন, এটা কি ওই আমরুন আনাস বিল বুখলের অন্তর্ভুক্ত নয়? অনেকে বুঝে না, বুঝে না ছেলেদের মায়াই, স্ত্রীর ভালোবাসায় প্রেমে, আর ওই ছেলে মেয়েদের প্রয়োজন আছে, এদের শিক্ষা দীক্ষা অনেক টাকা পয়সার প্রয়োজন, আর ছেলে মেয়েদের একটা বাড়ি করতে পারিনি, এই করতে পারিনি, সেই করতে পারিনি, আর বৃদ্ধ বাপ মাকে দিচ্ছে না, কিন্তু ওই বাচ্চাগুলি কিন্তু সব রেকর্ড করছে, 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চা কিন্তু সব রেকর্ড করে টেপ এখানে রেকর্ড করা আছে, যে আমার বাপ তো কোনোদিন পয়সাটা চুই দিত না, আমার বাপ তো কোনোদিন একটা ভালো ভাষা দিত না, আমার দাদাকে দাদিকে তাদের তো দেখাশোনা করতো না, কখনো তো দেখলাম না যে তাদের ওই রকম খেদমত করছে অথবা তাদের দেখাশোনা করেছে, কি শিখলো আপনার কাছ থেকে, কি শিখলো, এটাও তাদের সামিল মনে রাখবেন। সুতরাং এর যে কামা তাদিন ও তুদান, আরবিতে একটা প্রবাদ আছে, হ্যাঁ যেমন কর্ম তেমন ফল একদিন হবে, আপনি নীরব আপনার ছেলে মেয়েদের সামনে বাপ মার সাথে খারাপ আচরণ করেছেন, ফরজ আজ আদায় করেননি, তাদের ঘর দিয়েছেন আপনি ওই রকম ভাঙাচোরা ঘর, পুরনো ঘর, আর আপনার বিছানা আর আপনার যে সোফা সেট আর ইত্যাদি আপনার আলাদাই জীবনযাপন, চোখে দেখছে বাচ্চাগুলো দেখছে আপনার, শিখে নিয়েছে সব যে আমার বাপ মা বুড়ো হইলে এইভাবেই করতে হবে, বুঝলেন না? জি হ্যাঁ, আর হচ্ছেও হচ্ছে, দুনিয়াতে বদলা হয়ে যায়। অমাইয়া তাওয়াল্লাহ, আর যেই ব্যক্তি বিমুখ হবে আল্লাহর দিন থেকে, ফাইনাল্লাহু আল গনিউল হামিদ, তার জেনে রাখা উচিত নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অভাব মুক্ত আল গনি, অথবা অমুখাপেক্ষী আল হামিদ প্রশংসিত। আজকে সময় যথেষ্ট হয়ে গেছে আর আমাদের এক পৃষ্ঠা আরো থেকে গেল, এটা হয়তো শেষ করা সম্ভব হবে না, তাই না? কারণ আজান আজকাল খুব তাড়াতাড়ি আর কথা তফসিরে লম্বা হয়ে যাচ্ছে, যার ফলে যদি নিয়ত ছিল শেষ করে দেওয়ার, কিন্তু শেষ হবে না আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা। এই এক পৃষ্ঠা তফসির শেষ করব আর বাকি প্রশ্ন উত্তর যাদের প্রশ্নগুলি আছে আগামী সপ্তাহে প্রশ্ন লিখে দিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা। সূরা হাদিদ আমাদের আবার তৃতীয় পর্ব ইনশাআল্লাহ তাআলা শেষ হবে, এখানে আমাদের তফসির শেষ করছি। সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই ওমান থেকে প্রশ্ন করেছেন, কারো মাধ্যমে প্রশ্ন এসছে যে পেপসি কোকা কোলা যতগুলি রয়েছে যেগুলো বলছে সফট ড্রিঙ্ক, হ্যাঁ এগুলো হচ্ছে না তো, এগুলি পান করা সম্পর্কে শরীয়তের হুকুম কি? আসল হচ্ছে খাদ্য আর পানীয় বস্তু সম্পর্কে আসল হচ্ছে হালাল যতক্ষণ পর্যন্ত হারামের কোন কারণ, শরীয়তসম্মত কারণ উদ্ঘাটন না করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে স্পষ্ট নাই উঠেছে যে এটা হারাম হওয়ার কারণ কি, ততক্ষণ পর্যন্ত আসল হচ্ছে যে হালাল। কিন্তু যদি কারো কাছে স্পষ্ট হয়ে উঠে যে এতে কোন রকমের মাদক দ্রব্য আছে, নেশাজাত জিনিস আছে, তখন সে বলতে পারে হারাম। কিন্তু এমনিতেই কোনো কিছুকে হারাম, তারপরে হারামের আর একটা দিক আছে যেটা মানুষের শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বড় ধরনের ক্ষতিকর, মদের মতো বা গাঁজার মতো হিরোইন এই ধরনের জিনিস, অথবা যেমন ধূমপান, ধূমপান হারাম কারণ এটা শরীরের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর, অর্থের অপচয় ইত্যাদি, যার ফলে ধূমপান হারাম। কিন্তু এটা কি ধূমপানের মতো জিনিস অথবা মদের মতো জিনিস, হিরোইন গাঁজার মতো জিনিস নয়। সুতরাং আমি এটা নিজের ফতোয়া না, সৌদি আরবের বড় বড় আলমা শেখ সালেহ ফৌজানকে জিজ্ঞাসা করা হয় এই পেপসি সেভেন আপ কোকা কোলা এইসব সম্পর্কে, তিনি বলেন যে আসল হচ্ছে হালাল। সুতরাং আবেগে কখনো কোন কিছুকে হারাম মনে করবেন না, তবে হালাল মনে করলে আপনাকে খেতে হবে এমন কথা নয়, আপনি পান করিয়েন না। আপনি আপনার জন্য ক্ষতিকর মনে করছেন বা ভালো মনে করছেন না, পান করিয়েন না। আর একটি প্রশ্ন হচ্ছে যে মুসলিম দেশে অমুসলিম দেশ থেকে যে গোস্তগুলি জবাই হয়ে প্রসেসিং হয়ে আসে সেই গোস্তগুলি খাওয়া যাবে কি না? সেই গোস্তগুলি যদি মুসলিম জবাই করে তাহলে অসুবিধা নেই, মুসলিম জবাই না করে আহলে কিতাব ইহুদি নাসারা জবাই করে, ইহুদি নাসারা খ্রিস্টানদের বা ইহুদিদের আহলে কিতাবদের জবাই করা খাওয়া জায়েজ, কোরআনে কারীম আল্লাহ বলেছেন ওয়া তুআমুল লাযিনা উতুল কিতাব হিল্লুল লাকুম, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আহলে কিতাব ইহুদি নাসারা তাদের জবাইকৃত পশুও খাওয়া যাবে। কিন্তু যদি মুশরিক জবাই করে, অগ্নিপূজক জবাই করে, বৌদ্ধ জবাই করে, হিন্দু জবাই করে বা নাস্তিক জবাই করে তাহলে খাওয়া যাবে না, কাফের মুরতাদ জবাই করে তাহলে খাওয়া যাবে না। এখন এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে, কারণ জানি না যে কে এগুলো জবাই করছে না করছে, সুতরাং যদি না খান আমি ভালো মনে করি, এই জন্য ফরজেন ব্যক্তিগত আমি খাই না ওই রকম, আর বাইরে অমুসলিম দেশ থেকে বিশেষ করে আসলে মোটেই খাই না। আপনাদের অবগতির জন্য বলছি, ভারতের আলকাবির একটা কোম্পানি আছে, গোস্ত আছে, শুনেছেন নামটা কত সুন্দর, আলকাবির আরবি শব্দ। আর দীর্ঘদিন মনে করতেন যখন আলকাবির নাম তখন হয়তো মালিক মুসলিম, মালিক একজন বড় হিন্দু মুসলিম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী জি, আরএসএস বিজেপি হিন্দু। সুতরাং সাবধান, কখনো নামে ধোকা খাবেন না। অমুসলিম দেশের গোস্ত মুরগি এগুলি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, এটা পেপসি কোকা কোলার মতো জিনিস নয়। এ হাজার হাজার মন টন যে গোস্ত আছে এতে যদি দু চার দশ বিশটা পঞ্চাশটা কুকুর শুকুর যদি মিশিয়ে দেয় তো ধরার কি আছে, আছে ধরার কিছু নেই। আর এগুলি ঘটছে, যার ফলে এগুলোতে সাবধানতা অবলম্বন করবেন। একবার জিজ্ঞেস করেছেন ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো সালাত আদায় করেন, ওনার পিছনে কি আমরা সালাত আদায় করতে পারব? ইমাম যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরোপুরি সালাত আদায় না করে তারপরেও তার পিছনে নামাজ পড়তে পারবেন, যদি সে বড় শিরিককারী না হয়, অর্থাৎ মাজার পূজারী না, মাজারের দিকে আহ্বান না করে। কিন্তু ইমাম যদি মাজারপন্থী হয়, মাজারে যেতে উৎসাহিত করে বা নিজেও মাজারে যায়, লোকজনকে বলে যে যান আল্লাহর ওলিরা দিতে পারে, ওখানে গেলে মনের আশা পূরণ হয়, এইসব মুশরিক ওদের পিছনে নামাজ জায়েজ নাই, একমাত্র কাফের মুশরিকের পিছনে নামাজ জায়েজ নাই। বাকি যদি কেউ বিদাতি নামাজ পড়ে, নাওয়াত দিয়ে নামাজ পড়ছে অথবা জায় নামাজের দোয়া দিয়ে নামাজ পড়ছে, এইসব বিদাতি বিদাতি মোনাজাত করছে, সম্মিলিত মোনাজাত করছে, এদের পিছনে নামাজ হবে। আপনি বিদাতগুলিতে অংশ নেবেন না, ওদের বিদাতগুলিতে অংশ নেবেন না, আপনি নাওয়াত পড়বেন না, আপনি সম্মিলিত মোনাজাত করবেন না। যে সুন্নতগুলি হয়তো ওরা করে না আর আপনি সুন্নতগুলিকে সুন্নত মনে করছেন, সেই সুন্নতগুলি করবেন আপনি। জি أعوذ بالله من الشيطان الرجيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز مهن الله رسم استبر شمسا جل فك رب العالمين কোরআনে করিম নাজিল করেছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাতে রয়েছে সুস্পষ্ট দলিল প্রমাণ এবং সেই দিনকে এবং সেই দিন যার উপর নাজিল হয়েছে তাকে শক্তিশালী করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুজিজাত দিয়ে, যেগুলি আল্লাহ পাকের সৃষ্টিগত স্পষ্ট দলিল প্রমাণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল নবী হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে করিম দিয়ে এবং তার রাসূলকে পাঠিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছেন, যাতে করে মানুষ ন্যায় নীতি অবলম্বন করে, অন্যায় থেকে বেঁচে থাকে এবং এই ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সচেষ্ট হয়। সালাত এবং সালাম নাজিল হোক পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে শক্তিশালী করেছেন, এই দিনকে মানব জাতির মধ্য থেকে যার কাছে আল্লাহ পাক পৌঁছাতে চেয়েছেন তার কাছে পৌঁছে দিয়েছেন এবং তাকে তৌফিকও দান করেছেন। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই দিনের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের তফসির হবে সূরা হাদিদের আয়াত নম্বর 25 থেকে, মাত্র কয়েকটি আয়াত বাকি আছে। তফসির শেষ হয়ে গিয়ে সময় যদি থাকে তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে, সুতরাং আপনারা এমন প্রশ্ন পেশ করবেন বা যারা পেশ করবেন যে প্রশ্নগুলি হয়তো বেশি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সম্পর্কিত, এক নম্বর কথা, অথবা গুরুত্বপূর্ণ আকিদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, আর বারবার করে রিপিট করে আসে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে, ওই রকম প্রশ্ন নয়, এমন প্রশ্ন নয় যে প্রশ্নগুলিতে কোনো ফায়দা নেই, না আপনার আকীদার কোন একটা অংশ যে বিশ্বাস করা এ বিষয়টি জরুরি, আর না আপনার এবাদতে কোনো কাজ আসবে, না আপনার হালাল হারাম জানাই কোনো কাজ আসবে, না আপনার এমন কোনো ফায়দা হবে যার মাধ্যমে আপনি বৈধ অবৈধ বা আপনার আদান প্রদানের ক্ষেত্রে, আপনার চরিত্র গঠনের ক্ষেত্রে সেগুলি কাজে লাগাইতে পারবেন, অনর্থক প্রশ্ন। মহান আল্লাহ এরশাদ করেছেন আয়াত নম্বর 25 সূরা হাদিদ, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত, নিঃসন্দেহে আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট দলিল প্রমাণ সমূহ নিয়ে পাঠিয়েছি বা সুস্পষ্ট দলিল প্রমাণ সহ আমি তাদেরকে প্রেরণ করেছি। রসুল না, আল্লাহপাক বহু বচন বলেছেন, রাসুলের বহু বচন রসুল, তো আল্লাহপাক যত রসুল নবীকে প্রেরণ করেছেন তাদেরকে দলিল প্রমাণ নিয়ে পাঠিয়েছেন। বিধানগত দলিল প্রমাণ আল্লাহপাক যে ওহিগুলি নাজেল করেছেন এগুলি হচ্ছে বাইয়ানাত, তাওরাত হোক, ইঞ্জিল হোক, জবুর হোক, কোরআনে করিম হোক, আগের কিতাবগুলি রহিত হয়ে গেছে আর শেষ কিতাব কোরআনে করিম, এ হচ্ছে বাইয়ানাত। বহু আয়াত আল্লাহ পাক কোরআনে করিমকে, কোরআনে করিম আয়াতগুলিকে বাইয়ানাত বলেছেন। সূরাতুন আনজালনাহা ওয়া ফরাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়ানাত, সূরায়ে নূরে আল্লাহ বলেছেন, এরকম বহু আয়াত রয়েছে আয়াতিন বাইয়ানাত। আর বাইয়ানাতুন, বাইয়ানাত হচ্ছে বাইয়ানাতুনের বহু বচন, বাইয়ানা মানে বয়ান থেকে, বয়ান মানে স্পষ্ট হয়ে যাওয়া। তো সুস্পষ্ট দলিল প্রমাণ শরীয়তগত যে ওহিগুলি নাজিল হয়েছে এগুলি নিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন নবী রাসূলগণকে, আর একটি বাইয়েনা হচ্ছে যেগুলি কোন ব্যক্তির নবী রসুল হওয়ার মানুষের কাছে সৃষ্টিগত প্রুফ প্রমাণ দলিল সৃষ্টিগত আল্লাহ পাকের হুকুমে এমন কিছু অসাধারণ ঘটেছে সৃষ্টিগত এটা খুব শরীয়তের বিধান নয় কিন্তু সেটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি যেটা বলে আমি উদ্দেশ্য করেছি মুজিজাতকে নবী রসুলগণ থেকে যেসব মুজিজা প্রকাশ পেয়ে থাকে মুজিজা মানে যেগুলি মানুষকে হারিয়ে দিতে পারে আজাজা ইউজাজু এজাজ থেকে হচ্ছে মুজিজা ইসম ফাইলের থেকে ওর বহুবচন হচ্ছে মুজিজাত আজাজা মানে হারিয়ে দেওয়া অপারগ করে দেওয়া অক্ষম করে দেওয়া হার মানতে বাধ্য করা আজাজ টুকা তোমাকে আমি হার মানিয়েছি অপারগ করে দিয়েছি তো মুজিজাত মানে এমন অসাধারণ আল্লাহ পাকের সৃষ্টিগত বিষয় নবী রসুলকে আল্লাহ দিয়েছেন নবী রসুলকে অন্য কাউকে আল্লাহ দেননি যেগুলি সেই যুগের যেই যুগে এই মুজিজাগুলি আছে ওই যুগের মানুষদেরকে হার মানতে বাধ্য করেছে হার স্বীকার করতে পরাজিত হতে শীর্ণত করতে বাধ্য করেছে অক্ষম করে ফেলেছে ওই রকম কোনো কিছু তারা নিয়ে আসতে পারেনি যখন নিয়ে আসতে পারছ না আর অমোক ব্যক্তি এইসব নিয়ে আসতে পেরেছেন আল্লাহর তরফ থেকে এটা তাদের হাতে না নবী রসুলগণের ক্ষমতায় থাকে না আল্লাহ পাকের হাতে মুজিজা নবী রসুলগণের হাতে যদি মুজিজা না থাকে তো আবার ওলিদের হাতে কি করে কেরামত থাকতে পারে তারা তো নবীও না তাদের কাছে ওহিও আসে না জিব্রাইল আসে না আসমানের কোন সংবাদই আসে না তাদের কাছে আসমান থেকে কোনো কিছু হালাল হারাম যায় না যায় জানার কোন রাস্তাই নেই কোরআন হাদিস ছাড়া তাদের কাছে যা নবীর ওপর ওহি হয়েছে তাছাড়া কোন রাস্তা তাদের কাছে ভালো মন্দ জানার নেই নবীদের কি আল্লাহ পাক কোনো একটু সামান্য কিছু তাদের ভুলভ্রান্তির কিছু দেখা গেলেই সাথে সাথে সংশোধন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যারাকে বলছেন যে নবী ছাড়া যারা ওলি নবীরা সবচেয়ে বড় ওলি ওলি মানে আল্লাহ পাকের বন্ধু ওলি উল্লাহ যদি হয় অন্যান্য যাদেরকে ওলি বলছেন আমাদের দেশের ভাষায় ভারত বাংলাদেশ পাকিস্তানের ভাষায় মানে যাদের কিচ্ছা কাহিনীতে সু কেরামতির ছড়াছড়ি রয়েছে তাই হয় আর তারা কেরামতি নিজেরা পয়দা করতে পারে সব ভুল ধারণা যদি নবী রসুলদের ক্ষমতে না থাকে তাহলে ওইসব লোকগুলি যাদেরকে ওলি মনে করছেন তারা কি করে আপনাকে কেরামতি দেখাইতে পারে না কোন কেরামতি দেখাতে পারে না আল্লাহ ইচ্ছা করলে দেখাতে পারে আল্লাহ যদি ইচ্ছা করেন তো আপনার থেকেও দেখাইতে পারে অসাধারণ কিছু চারিদিক থেকে দুশ্মন ঘিরে নিয়েছে আপনাকে মারার জন্য কিন্তু দুশ্মন হা করে তাকিয়ে আছে দেখতে পেলেন আপনি বেরিয়ে চলে গেলেন কেরামত কিনা অসাধারণ কিছু কিনা এটা কি আপনার ক্ষেত্রে হইতে পারে না আপনি আল্লাহর নেক বান্দা হইলে আল্লাহ যদি আপনাকে রক্ষা করতে চান আপনার ক্ষেত্র হইতে পারে যেমন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের হয়েছে কিন্তু নবী মোহাম্মদ রাসূলুল্লাহ হয়েছে এটা সত্যভাবে প্রমাণিত আমাদের কাছে কিন্তু আপনার আমার হয়েছে না এমনি মিথ্যার ছড়াছড়ি এটা যাচাইয়ের বিষয় রয়েছে কারণ আল্লাহ বলেননি যে অমুক ব্যক্তিকে আমি এইভাবে রক্ষা করেছি চোখগুলি অন্ধ করে দিয়েছিলাম কিছু দেখতে পাইনি তারা ঠিক না হ্যাঁ তো আমাদের দেশে যে কেরামতির ছড়াছে অধিকাংশ সব মিথ্যার ছড়াছড়ি আর কিছু যদি সামান্য ঘটে থাকে সেগুলি অনেক সময় কেরামতি না সেগুলো জাদুর খেলা আরো মজার কথা শুনে রাখেন মুজিজা কেরামত আর তারপরে হচ্ছে সেহের জাদু জাদু তো অসাধারণ কিছু দেখায় দেখায় না জবাই করে দিল আবার জিন্দা করে দিল দেখায় না তো অসাধারণ তো মুজিজা বলে বা কেরামত বলে তো ওইটা মুখের ওই আসামের ওই জাদুঘরের যে খেলা দেখাতে এসছিল ওর কেরামত কেরামত বলবেন কেন জাদু বলছেন ওটাকে হ্যাঁ মাটির গুলি তৈরি করলো আর তারপরে একটু পরে বলছে ঢেকে আছে তো রসগোল্লা খাওয়াবো খাবে খাওয়াই না খাওয়াই না আমাদের দেশে দেখাই না রসগোল্লা খাওয়াই মিষ্টি খাওয়াচ্ছে সন্দেশ খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে না তো বললেন কেরামতি তো পীর সাহেবের কেরামতি আসামের পীর সাহেব এসছে তাই না পীর সাহেব কাফের হিন্দু অথবা মুসলিম জাদুঘর আসলে তো অনেকগুলিকে অনেক এই ধরনের লোকগুলিকে ভারত বাংলাদেশ পাকিস্তানে ওলি বলা হয় আর তাদের এই অসাধারণ কাজগুলিকে কেরামত বলা হয় সেগুলি কেরামত না সেগুলো শের হ্যাঁ জাদুর খেল তামাশা জাদু দিয়ে প্রতারিত করেছে জাতিকে তাদেরকে গোলাম বানানোর জন্য তাদেরকে ভক্ত মুরিদ বানানোর জন্য তাদের ঘর থেকে ধন সম্পদ লুটিয়ে নেওয়ার জন্য, কারণ এইরকম অসাধারণ কিছু না দেখাতে পারলে তো নজরানা পেশ করবে না, ধন সম্পদ লুটিয়ে দিবে না, টাকার বস্তা আমরা ঘরে উঠাইতে পারব না, এইসব হয়েছে, সব হয়েছে। ভালো করে শুনে রাখেন, সেহের জাদু অসাধারণ কিছু, কিন্তু অসৎ লোক কাফের মুশরিক বেদিন ফাসেকদের থেকে প্রকাশ পেয়ে থাকে সেহের, সেটাও অসাধারণ। কেরামত অসাধারণ, যেটা সাধারণভাবে হয় না, অসাধারণ কিছু, কিন্তু সেটা আল্লাহর যারা সত্যিকার অলি তাদের থেকে হতে পারে। আর সেটা সত্যিকার অর্থে হয়েছে ঘটেছে কিনা সেটাও যাচাই বাছাই করার বিষয় রয়েছে, কারণ এই ক্ষেত্রে আমাদেরকে কোরআন হাদিসের দলিল নাই যে অমুক মমিন, হ্যাঁ অমুক তাবেঈ, অমুকের এরকম কেরামতি হয়েছে। যতক্ষণ পর্যন্ত সেটা বিশ্বস্ত সূত্রে প্রমাণিত নয় অথবা আপনার চোখের সামনে ঘটে নাই, আর সেই লোকটি আসলে কি ভিতরে বাহিরে সব দিক থেকে সত্যিকার মমিন কিনা, বাইরে হয়তো মমিন দাড়িওয়ালা কিন্তু ভিতরে সে জাদুকর সাহের। জি হ্যাঁ, অনেক এরকম পীর রয়েছে যারা সাহের, যারা সেহেরের কাজ কারবার করে জালে ফাঁসানোর জন্য, তারা জিন বসে করে এবং সেহের জাদুর মাধ্যমে কিছু অদৃশ্যের কথা বলে যে আমার এই মরিদ কি গরজ এসছে, অথবা এইরকম বিভিন্ন রকমের তাদের তদবির রয়েছে ফাঁসানোর জন্য। আর মুজিজাও অসাধারণ, কিন্তু মুজিজাত একমাত্র আম্বিয়া রসুলগণের হয়ে থাকে। বাইয়েনাত আল্লাহ পাক বলেছেন মুজিজাতকে, অথবা সুস্পষ্ট কোরআন এবং হাদিসের আসমানি কিতাবের দলিল প্রমাণকে। লাকাদ আরসালনা রসুলানা বিল বাইয়েনাত, নিঃসন্দেহে আমি আমার রসুলগণকে প্রেরণ করেছি সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, মুজিজাত নিয়ে, আয়াতে কৌনি আয়ুলে অথবা আয়াতে শরিয়া বিধানগত শরীয়তগত আয়াত, হ্যাঁ অর্থাৎ কিতাবের আয়াত নিয়ে, কোরআন কারিমের আয়াত নিয়ে পাঠিয়েছি আমি শেষ রসুলকে, আগে নবীদেরকে যাদের কাছে কিতাব রসুলদেরকে দিয়েছি কিতাব নিয়ে, কিতাবের আয়াত নিয়ে পাঠিয়েছি। ওয়ানজালনা মাহুমুল কিতাব, এবং তাদের সাথে আল কিতাব নাজল করেছি। যখন এখানে কিতাব বলা হয়েছে বাইয়েনাতের পরে, তখন বাইয়েনাতকে যদি কিতাব থেকে ভিন্ন বলা হয় তো এই তফসিরটা বেশি ভালো, তার মানে যেটা কিতাব সেটা বাইয়েনাত নয়, তাহলে বাইয়েনাতের তফসির মুজিজাত দিয়ে করব, এটা সবচেয়ে ভালো। রসুলগণকে আল্লাহ পাক মুজিজাত দিয়ে পাঠিয়েছেন, মূসা আলাইহিস সালামকে মুজিজাত দিয়েছেন, কি মুজিজাত দিয়েছেন আল্লাহ, ওয়ালাকাদ আতাইনা মূসা তিসা আয়াতিন বাইয়েনাতিন, ওখানে বাইয়েনাত শব্দটি বলেছেন সূরা বনী ইসরাইল, আমি মূসা আলাইহিস সালামকে দিয়েছিলাম নয়টি আয়াত, মানে কোরআনের আয়াত নয়, হ্যাঁ তাওরাতের আয়াত নয়, ইনজিলের আয়াত নয়, কিসের আয়াত, আয়াত মানে নিদর্শনাবলী, নিদর্শনাবলী যে অসাধারণ কুদরতি বিষয় যেগুলি দিয়ে আল্লাহকে চেনা যায়, আয়াত দিয়ে, আয়াত মানে যা দিয়ে আল্লাহকে চেনা যায়, শরীয়তের আয়াত দিয়ে আল্লাহকে চেনা যায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই আয়াত দিয়ে আল্লাহকে চেনা যায়, আল্লাহ সম্পর্কে জানা যায়, আর রহমান রহিম মালিক ইয়াউম দ্বীন এক একটি আয়াত দিয়ে আল্লাহকে চেনা যায়, কুল হু আল্লাহু আহাদ এই দিয়ে আল্লাহ এক ও একক আল্লাহকে জানা যায় চেনা যায়, আর সৃষ্টিগত আয়াত অসাধারণ কিছু আল্লাহ ঘটান সেটা হচ্ছে আয়াতে কৌনিয়া, সৃষ্টিগত আয়াত যা দিয়ে আল্লাহকে চেনা যায়, যেগুলি মুজিজাত হতে পারে, আর সেগুলি আসমান এবং জমিনে অসাধারণ কিছু আল্লাহ পাক ঘটান অথবা আল্লাহ পাক যা সৃষ্টি আল্লাহ পাক লোকাতকে আয়াত বলেছেন, আবার বহু আয়াত আল্লাহ পাক আল্লাহ পাকের সৃষ্টিগুলিকে কি বলেছেন, সৃষ্টিগত আয়াত বলেছেন, ইন্না ফি যালিকা লায়াত, এই যে দাম্পত্য জীবন তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, হ্যাঁ আসমান জমিন সৃষ্টি করেছেন, ইখতিলাফ আলসিনাতকুম তোমাদের ভাষা ভিন্ন ভিন্ন, হ্যাঁ নিজের ভাষা ছাড়া অন্য ভাষা হা করে তাকে কিছুই বুঝো না, একটা অক্ষর বুঝো না, এগুলিকে আল্লাহ ইন্না ফি যালিকা লায়াত, এতে শিক্ষার বিষয় আয়াত রয়েছে, এগুলোকে আয়াত বলেছেন, তো ভাষা আল্লাহর সৃষ্টি, তো আল্লাহ পাকের মখলুকাত দিয়ে আল্লাহকে চেনা যায়, মখলুক যখন আছে সৃষ্টি তখন খালেক অবশ্যই আছে, এই অর্থে এগুলি আয়াত আল্লাহকে চেনার উপায়। তো আল্লাহ ফাকর বলেন মুসা আলাইহিস সালাম মুজিজাগুলি সম্পর্কে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা মুসা তিসআ আয়াত, নয়টি মুজিজাত দিয়েছেন, এখানে মুজিজার অর্থ রয়েছে বাইয়েনাত, সুস্পষ্ট খোলাখুলি, এমন নয় যে সবাই বুঝে না, বুঝতে পারে না, সবাই চোখে দেখছে। লাঠি, এটা লাঠি মোসা আলাইহিস সালাম আগেও লাঠি নিয়ে থাকতেন, বকরি ছাগল চড়াতেন ওই লাঠি দিয়ে, কিন্তু লাঠিতে আল্লাহ অসাধারণ ক্ষমতা মুজিজা দিয়ে দিলেন। হ্যাঁ, কি লাঠি ফেলে দিলেই কি হয়ে যায়? ফাইজা হাইয়াতুন তাসহা, সাফ হয়ে, হ্যাঁ, সুবহানুম মুবিন, সুস্পষ্ট অজগর সাপ হয়ে দৌড় দেয়, লাভ দেয়, গিলে খেয়ে ফেলবে। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলগণকে মুজিজাত দিয়েছেন এবং তাদের সাথে কিতাবও নাজিল করেছেন, যাকে আল্লাহ রাসূল বানিয়েছেন, কিতাব দিয়েছেন। যেমন আমাদের কাছে যেসব নবী সম্পর্কে জানা আছে যে কিতাব দিয়েছেন, আর যেসব নবী আরো নবী রাসূল আছেন, রাসূল আছেন, তাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, কিন্তু সেই সব কিতাবের কথা আল্লাহ উল্লেখ করেন নাই, আর হইতে পারে সেসব নবীদের নাম আল্লাহ উল্লেখ করেন নাই। সহীহ ইব্রাহিম আলাইহিস সালামের সহীফার কথা আল্লাহ উল্লেখ করেছেন, তো ইব্রাহিম আলাইহিস সালামকে সহীফা দেওয়া হয়েছিল। ওয়াল মিজান, এবং তাদের সাথে আমি মিজান কি করেছি, নাজিল করেছি, আল্লাহ বলছেন কিতাবও নাজিল করেছি আর কি নাজিল করেছি, মিজান। মিজান ওয়াজানা ইয়াজানু থেকে মিজান হচ্ছে ইসিম আলার সেগা, মিউজান ছিল মিফ আলুনের ওজনে বা মিফ আল, দুটো ইসিম আলার সেগা হয়। তো আলা কাকে বলে? যন্ত্রকে। তো ওজন করার যন্ত্র, ওজন থেকে মিজান যখন হইল, তো মিজান মানে কি হয়ে গেল? যখন আলার সেগা হইল তখন ওর মানে কি হয়ে গেল? ওজন করার যন্ত্র। ওজন করার যন্ত্রকে কি বলে? দাঁড়িপাল্লা বলে, হ্যাঁ, তুলাদণ্ড। জি হ্যাঁ, তো মিজান মানে তাহলে দাঁড়িপাল্লা। একদল তাসসিরকাররা মিজান মানে মিজান দাঁড়িপাল্লা নাজল করেছে, দাঁড়িপাল্লা মানে দাঁড়িপাল্লা বলছেন, অর্থাৎ প্রত্যেক রসুলকে আল্লাহ পাক যে কিতাব দিয়েছেন এবং সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছেন তাদের কাছে নাজিল করেছেন মিজান মানে দাঁড়িপাল্লা, মানে দাঁড়িপাল্লা সবাইকে বলা হয়েছে। এটি তাহলে প্রত্যেক নবী রসুলগণের দিনের মৌলিক নীতিমালা, সব নবীদের দাওয়াতে ছিল যে তোমরা দাঁড়ি পাল্লায় কম করবে না, দাঁড়ি মারবে না, দেওয়ার সময় কম করে দেবে, হ্যাঁ, আর নেওয়ার সময় বেশি করে নেবে, এইরকম কাজ করবে না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান, যেমন আল্লাহ পাক বলে সূরায়ে রহমানে বলেছেন, ওজনকে ন্যায়ের সাথে সুবিচারের সাথে কায়েম করো, ওয়ালা তুকসিরুল মিজান, দাঁড়ি পাল্লায় তোমরা কম দিও না, দেওয়ার সময় কম দাও আর নেওয়ার সময় বেশি করে ঝুঁকিয়ে নেওয়া, সেটা যেইভাবে হোক না, দাঁড়ি পাল্লাতে হোক অথবা কাজ করানোর ক্ষেত্রে হোক, মালিককে কাজ দিচ্ছেন কম, স্যালারি নিচ্ছেন বেশি, অথবা মালিক কাজ নিচ্ছে বেশি, আট ঘন্টা দশ ঘন্টার কথা নিচ্ছে বারো ঘন্টা আর স্যালারি দিচ্ছে কম, চুক্তি করেছে এত দেব আরো কম দিচ্ছে, চুক্তি করেছে বছরে টেকে দেব দুই বছরে দিচ্ছে, দুটোই সামিল, যেমন এই তরফ থেকে তখন ওই তরফ থেকে, দুই দিক থেকে মিজান কায়েম হইতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে। ওয়াল মিজান, একজন অপরজনের হক আদায় করবে, তাহলে এখন মিজানের অর্থ দূরে চলে যাচ্ছে, শুধু দাঁড়িপাল্লাতে সীমিত থাকে না বা পাত্রে মেপে দিবেন অতি সীমিত থাকে না। তো মিজানের কেউ কেউ তফসির করেছেন দাঁড়িপাল্লায় ওজনে, অথবা যখন পাত্রে ওজন করে দেবেন তখন কম দেবেন না বেশি নেবেন না, যখন কারো কাছ থেকে করে ইজাক্তালু আলান্নাস, মানুষের কাছ থেকে যখন মেপে নেই তখন ইয়াস্তাউফুন পুরাপুরি নেই, ওয়াইজাকালুহুম আও ওয়াজানুহুম, যখন তাদেরকে ওজন করে দেই কাঠাতে পাত্রে আও ওয়াজান অথবা দাঁড়ি পাল্লাতে ওজন করে দেই, ইউখসারুন তখন কম দেই, আলা ইয়াজুন তাদেরকে বিশ্বাস নেই, তাদেরকে চিন্তা নেই, তাদেরকে উঠানো হবে সেই মহাদিবসে, আর জবাব দিতে আল্লাহর সামনে দাঁড়িয়ে মেরেছ, ওজনে কম দিয়েছ, বেশি নিয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে প্রত্যেক নবী রসুলগণের দিনে এই মৌলিক বিধান দেখেছেন যে দাঁড়িয়ে পাল্লা ঠিক রাখবে। আর অধিকাংশ তাফসিরকাররা সালাফে সালেহীন থেকে মিজান মানে এখানে আদলের অর্থ, নেই ইনসাফ, ইনসাফ নেই বিচারের অর্থ নিয়েছেন। তাহলে নবী রসুলগণদের সাথে আল্লাহ কিতাবও নাজিল করেছেন আর কি করেছেন, অল মিজান মানে নেই নীতি নাজিল করেছেন, নেই প্রতিষ্ঠা, ন্যায় বিচার, তাহলে আল্লাহ পাকের যে কোনো দিন হচ্ছে আদল ইনসাফ নেই। দিনে ইসলাম হচ্ছে ন্যায়সঙ্গত দিন, সুবিচারের দিন, ন্যায্য অধিকারের দিন। সুবিচার আর ন্যায্য অধিকার দুটো বাংলা শব্দ মনে রাখবেন। কি বললাম? সুবিচার হইতে হবে, অবিচার হলে চলবে না। আর কি হতে হবে? ন্যায্য অধিকার দিতে হবে। এর বিপরীত দুটো শব্দ মুনাফিকরা ব্যবহার করে মুসলিম দেশে, তারা তাদের প্রভু কাফেরদের কাছ থেকে শিখেছে। সুবিচারের জায়গায় তারা কি বলে? সাম্য, সমান করে দিবে সবকে। কমিউনিস্টদের কাছ থেকে শিখেছে, কাফেরদের কাছ থেকে শিখেছে, সবকে সমান করে দিবে। আর কি বলে? হ্যাঁ, সমান অধিকার। হ্যাঁ, ন্যায্য অধিকারের জায়গায় কি বলে? সমান অধিকার। সমান ক্ষমতাই নেই, না শরীরে সমান ক্ষমতা আছে, না মস্তিষ্কে সমান ক্ষমতা আছে, না বিদ্যা বুদ্ধিতে সমান ক্ষমতা আছে, তাহলে কি করে সমান অধিকার দেবেন? তাহলে কথাগুলি মানুষের তৈরি করা অসার কথা, যেখানে একজন মহিলা পুরুষের সৃষ্টিগত দিক থেকে, শক্তিতে, ক্ষমতায়, সব দিক থেকে পার্থক্য। তাহলে সমান অধিকার কি করে? আমি যে চাকরি করবো সেই চাকরি, আমি যে কাজ করবো সেই চাকরি মহিলা করবে? অসম্ভব কথা। চাকরি করবে, ঘরে রান্না করবে, সেটা আমাকে গিয়ে লাগাই দিবেন, এত পড়াশোনা করলাম, গিয়ে সমান অধিকার, সুতরাং তুমি একদিন রান্না করো, একদিন বক্তব্য করো, আরেকদিন রান্না করো, চলবে? অসম্ভব কথা, অসম্ভব কথা। ছেলে মেয়ে সবারই স্বামী স্ত্রী দুজনে, সুতরাং একদিন পায়খানা পেশাব তুমি সাফ করো, একদিন আমি। এই দেখি সমান অধিকার, আর তারপরে কি হচ্ছে? সাম্য, সমান হলো। তাহলে অসম্ভব কথা, পুরুষ পারবেই না এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন যার যেমন ক্ষমতা তেমন তাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। আলা ইয়ালামু মান খালাকাহু ওয়া লতীফুল খাবির, আল্লাহ কি জানেন না যিনি সৃষ্টি করেছেন? অথচ তিনি লতীফ, তিনি খাবির, সূক্ষ্ম খবর রাখেন, তিনি সূক্ষ্ম খবর রাখেন। আল্লাহ রব্বুল আলামিনের এই সৃষ্টিগত বিষয়ে যে কেউ বিরোধিতা করবে, আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন ওই রকমের শরীয়ত নাজিল করেছে, হুকুম আহকাম নাজিল করেছেন, যদি এর বিরোধিতা কেউ করে তাহলে সে কখনো ইহকাল পরকালে কামিয়াব হইতে পারবে না। দেখেন আজকাল যেসব দেশে মহিলাদেরকে চাকরি দেওয়ার প্রবণতা বেড়েছে, সেখানে বেকার সমস্যা, আর বেকার সমস্যার কারণে চুরি ডাকাতি, ছিনতাই, রাজধানি আর দুর্নীতি আর বেইমানি। কারণ পুরুষের দায়িত্ব আছে, একজন পুরুষ যদি চাকরি পেত বেকার সমস্যা তার দূর হতো, একটা পরিবার, বাপ মাকে দেখতে পারত, ছেলে মেয়েদের দেখতে পারত, ভাই বেরাদরকে কিছু দেখতে পারত। কিন্তু একটা মহিলার চাকরি দিয়ে কি হয়? আমি এই কথা মাঝে মাঝে বলেছি আমার আলোচনায়, একটা মহিলার চাকরি দিয়ে অধিকাংশ ক্ষেত্রে ওই মেয়েটিকে চাকরি দিয়ে ওর চাকরির পয়সা থেকে বাপ মা কিছু পাবে না। কে পাবে? বিয়ে হয়ে গেলে স্বামী, ঠিক না? স্বামীর ঘরে চলে গেল, ওখানেও স্বামী কোথায় পায়? অধিকাংশ টাকা পয়সাগুলি কিসে খরচ হয়? যেটাকে আরবি ভাষায় কামালিয়াত বলা হয়, কামালিয়াত। এক মানুষের তিন ধরনের, মানুষ যেগুলি প্রয়োজন অথবা ব্যবহার করে থাকে সেগুলো তিন রকমের, একটা হচ্ছে জরুরিয়াত, একটা হচ্ছে হাজিয়াত, আর একটা হচ্ছে কামালিয়াত। ভালো করে শুনে রাখেন, জরুরিয়াত যেগুলি না ব্যবহার করলে বা সেগুলি না হাসিল করলে আপনার চলবে না, যেমন পেটে দুটো খেতেই হবে, হ্যাঁ, শরীরে বস্ত্র লাগবেই, এটা জরুরি, হ্যাঁ, অসুস্থ চিকিৎসা লাগবে, না হলে মরে যাবেন আপনি, জরুরি জিনিস। এই জরুরি কাজগুলিকে এক নম্বরে রাখতে হবে। মহিলাদের চাকরি দিয়ে সাধারণত এই কাজগুলি অন্যদের হয় না, এমনকি যে বিবাহিত যেহেতু তার স্বামী আছে, সে তার দাবি করবে তার স্বামীর কাছে, আমি অসুস্থ হয়েছি, আমার চিকিৎসা করাও, আমার টাকা দিয়ে আমি চিকিৎসা করব। ছেলে মেয়ে অসুস্থ হয়েছে, চিকিৎসা করো তোমার ছেলে এগুলি। দুই নম্বর হচ্ছে হাজিয়ার প্রয়োজন, আমাদের জরুরি জিনিস অনেক প্রয়োজন আছে, প্রয়োজন ধরেন দুটো তিনটে জামা বা দুটো লুঙ্গি দুটো প্যান্ট থাকলে চলে, কিন্তু না অনেক সময় চলে না, দুটো একসাথে ময় লেগেছে মুশকিল, তাহলে চার পাঁচটার প্রয়োজন। হ্যাঁ, এটা হচ্ছে হাজিয়ার প্রয়োজন। প্রয়োজন এইরকমই একটা মোবাইল প্রয়োজন, মোবাইলের মধ্যে আবার একটু ভালো মোবাইল হলে আর একটু প্রয়োজন, তো ইন্টারনেটটাও ইউজ করতে পারলাম, প্রয়োজন, ঠিক না? এটা কোন রকম একটু ভালো হইলে ধরেন 50 টাকা 100 টাকার মোবাইলের জায়গায় ধরেন 400-500 টাকার মোবাইল, এটা হচ্ছে প্রয়োজন। ধরেন 500 টাকার মোবাইল, এটা প্রয়োজন। কামালিয়াত, কামালিয়াত কি মোবাইলের ক্ষেত্রে 2,000 থেকে 2,500 রিয়ালের মোবাইল, আইফোন নতুন যেগুলো এসছে ওগুলো বলেন, তারপর গ্যালাক্সিতে যেগুলো নতুন এসছে S4 এর পর এখন S5 বার কিছু, হ্যাঁ কি বলো ওগুলো বুঝি না, নোট, হ্যাঁ এস বলছি, সব বুঝি না, সেই জন্য কি থেকে কি বলুন, কারণ বোঝার চেষ্টা করি না, আর প্রয়োজন নেই। আমার প্রয়োজন শুধু একটু রিসিভ করা, টেলিফোন আর ইয়ে করা, এই জন্য আমি আমার পয়সা দিয়ে আমার কাছে দামি মোবাইল দেখেন আমি কেনার প্রয়োজন মনে করি না। প্রয়োজনই কি, আমার যদি 50-100 টাকার মোবাইলে রিসিভ করা হয়, আর যদি একটা সেন্ড করা হয়, আর যদি ডাইল করা হয়, তো এর বেশি আর কি প্রয়োজন। তবে যার হয়তো ইন্টারনেট প্রয়োজন রয়েছে, ইন্টারনেটের জন্য আপনার 500-700 টাকার মোবাইল হচ্ছে, কেন আপনাকে ওই 2,000 থেকে 2,500 বা 3,000 টাকার মোবাইল নিতে হবে? যেটা ধর কামালিয়াত, আমি আসি একজন, হ্যাঁ যেমন তেমন না, হ্যাঁ সবাই দেখছে যে দামি দামি মোবাইল ইউজ করে। কামালিয়াত বল, মহিলাদের চাকরির পয়সা দিয়ে কোন কাজটা হয়, তিনটা কাজের মধ্যে এখন বিচার করবো। পূর্ণতা, দামি দামি মোবাইল হাতে দেখেন, আর একটা না দুটো তিনটা মোবাইল, আর তারপরে দামি দামি ব্যাগ, আর দামি দামি শাড়ি, এক একজনের 30-40-50 শাড়ি, আর দুটো শাড়ি, এটা জরুরি, কাপড়টা বদলাবে প্রতিদিন, আর 5টা শাড়ি হয়তো হাজিয়ার প্রয়োজন, 4-5টা শাড়ি, কিন্তু 25-30-40 শাড়ি, হ্যাঁ, আর ওই রকম জোড়া সালোয়ার কামিজ, এগুলো নতুন নতুন প্রত্যেক অনুষ্ঠানে গেলে নতুন নতুন ড্রেস লাগবে, চেঞ্জ করতে হবে, এক ড্রেস পরে যাওয়া যাবে না, কি বলবো, ওই তো দেখেছে এই পোশাক, তো দেখেছে এই সালোয়ার কামিজ, কি বলবে মহিলারা, এটা হচ্ছে কামালিয়াত। জি হ্যাঁ, মহিলাদের পয়সা দিয়ে চাকরি করা, পয়সা দিয়ে বেকার সমস্যার সমাধান হবে না, দেশের দারিদ্র মোচন হবে না, দেশের অভাব দূর হবে না, বালা মুসিবত দূর হবে না, ভালো করে শুনে রাখেন। আল্লাহ তো আল্লাহ পাকের সৃষ্টি, কথা লম্বা হয়ে যাচ্ছে, তো আল্লাহ পাক মিজান মানে আদল, আদল নেই নীতি নাজল করেছেন সমস্ত নবী রসুলগণের ওপর, লিয়াকুমান নাসু বিল কিস, কেন নবী রসুলদের কাছে আল্লাহ পাক নেই নীতি নাজল করেছেন, লিয়াকুমান নাসু বিল কিস, যাতে করে মানব জাতি ন্যায় প্রতিষ্ঠা করে, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হয়। ও আনজালনাল হাদিদ, এবং আল্লাহ বলছেন আমি লোহাও নাজিল করেছি। লোহা নাজিল করা মানে কি, লোহা তাহলে আকাশ থেকে নেমেছে, যে শাব্দিক অর্থ ধরা হয় তো উপর থেকে নামাকে এনজাল বলা হয়, নামিয়ে দেওয়া, তো লোহাকে আকাশ থেকে আল্লাহ নামিয়েছেন, নামিয়ে দেওয়া এনজালের অর্থ এখানে খালাক না, সৃষ্টি করেছি, একটি অর্থ শুনে রাখেন ভালো করে, সৃষ্টি করেছি। দুই নম্বর অর্থ, সৃষ্টি কর, লোহা সৃষ্টি করে মানুষকে যদি বিদ্যা বুদ্ধি লোহা ব্যবহারে না দিত, তাহলে লোহা কোনো কাজ আসত না। তারপরে আমি তাদেরকে শিল্প কার্য সম্পর্কে জ্ঞান দান করেছি, কি করে লোহাকে কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে, লোহা দিয়ে কি করে লাভবান হওয়া যেতে পারে, এটা হচ্ছে এনজালের অর্থ। মগজে আল্লাহ এটাও নামিয়ে দিয়েছেন যে এই লোহাকে এতগুলি কাজে ব্যবহার করা যেতে পারে, ঘর সংসারের কাজে, চাষাবাদের কাজে, রণক্ষেত্রে, যুদ্ধের ময়দানে, আর যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, বহু ক্ষেত্রে, আর বিভিন্ন রকমের কলকারখানায় যতগুলি ব্যবহার হচ্ছে সবগুলিতে দেখেন লোহা ছাড়া কোন উপায় নেই, চলবে, এত গুরুত্বপূর্ণ। এখন এক একটি করে আমি না বলে শুধু এইদিকে শুধু আপনাদেরকে চিন্তা করার জন্য খুলে দিলাম আপনার দিগন্ত। কলকারখানা লোহা ছাড়া তৈরি হয়, মেশিন, যন্ত্রপাতি, রাজমিস্ত্রিদের, চাষির, হ্যাঁ লাঙ্গল হোক, আর ওই যতগুলি তারা ব্যবহার করে থাকে সেসব, হ্যাঁ সেগুলি, তারপরে বাড়িতে, বাড়িতে ঘর সংসারে যতগুলি ছুরি হোক, আর দাও হোক, আর আপনার কোদালি হোক, আর যা কিছু হোক না কেন, আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে যে সবগুলি ব্যবহার তখন হয়তো আর এখনো হচ্ছে, এখনো হচ্ছে, সবগুলিতে লোহা আছে, সে তোপ হোক, কামান হোক, ট্যাঙ্ক হোক, আর এই আপনার যা কিছু হোক না কেন, যা কিছু হোক না কেন, আল্লাহ বলছেন ওয়ানজালনা হাদিদ, এবং আমি লোহা নাজিল করেছি, ফিহে মাসুন শাদীদ, তাতে প্রচন্ড শক্তি রয়েছে। লোহাতে কি রয়েছে? প্রচন্ড শক্তি রয়েছে লোহাতে, তাহলে শক্তি আছে। চোদ্দশো বছর আগে আল্লাহ নাজিল করেছেন, এবং এই লাহোয় মাহফুজে আল্লাহ পাক কত আগে লিখে রেখেছেন, সৃষ্টি মখলুকা সৃষ্টি করার আগে আল্লাহ পাক লোহে মাহফুজে কোরআনে কারীম লিখে রেখেছে, তাতে লিখা আছে যে লোহা আসমান জমিনের সৃষ্টি হবে, তাতে লোহা থাকবে, লোহাতে প্রচন্ড শক্তি রয়েছে। এই লোহাতে যে বাসন প্রচন্ড শক্তি রয়েছে, এটাকে নিয়ে গবেষণা করে বিজ্ঞানের জগতে কত কি করেছে এবং করতে পারে মানুষ, কেন মুসলিম পিছিয়ে থাকবে? কিন্তু বিভিন্ন কারণে মুসলিমরা আজকে পিছিয়ে গেছে। ওয়ামানাফলিনাস, আর এই লোহাতে বহু আরো উপকারিতা রয়েছে। মানফাতনের বহু বছর মানাফে, মানব জাতির জন্য লোহাতে আরো অনেক উপকারিতা রয়েছে। বাসন শরীদ বলে যুদ্ধের ময়দানে এই লোহা কাজে আসে এই কথা বোঝানো হয়েছে, আর মানাফে থেকে বোঝানো হয়েছে যে এতে যুদ্ধের ময়দান ছাড়াও অনেক উপকারিতা রয়েছে, সংসারের কাজে, মাঠে ঘাটে, কলকারখানায়, আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মিস্ত্রিরা যতগুলি আছে, লোহা ছাড়া কোনো কিছু চলে না। অমানাফলিনাস, এতে বহু রকমের উপকারিতা রয়েছে। ওয়ালি আলম আল্লাহ, এবং আল্লাহ পাক যাতে করে জানতে পারেন, মাইয়ান সরহু আর রসু লাহু, কে আল্লাহকে সাহায্য করছে, আল্লাহকে কেমন করে সাহায্য করবেন? হ্যাঁ, আল্লাহর দিনকে সাহায্য করা, আল্লাহর দিনকে সাহায্য কেমন করে করবেন? প্রথম কথা নিজের দিন পালন করা, এটা হচ্ছে আল্লাহর সাহায্য করা। আপনি নিজে খাঁটি মুসলিম হন ব্যক্তি জীবনে, এটা আপনার প্রাথমিক দিনকে সাহায্য করা, যে আপনি সত্যিকার অর্থে নামধারী মুসলিম না, কাজে মুসলিম, আকিদায় এবাদতে আখলাকে চরিত্রে আদান প্রদান ব্যবসা বাণিজ্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি মুসলিম হওয়ার চেষ্টা করছেন। তারপরে আপনার পরিবারকে আপনি মুসলিম বানাতে আল্লাহর সাহায্য করা, আল্লাহর দিনে সাহায্য করা, আপনার গ্রামবাসী, আপনার সমাজকে, আপনার দেশকে মুসলিম বানাবার চেষ্টা করা, সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর অনুসারী বানাবার চেষ্টা করা, দাওয়াত তখন সুরে আসরকে সামনে নিয়ে আসা। ইমান ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, নিজের ব্যক্তি জীবন, তারপর অন্যান্য জীবন, আর তারপরে অথবা সওবিল হক, সত্য কথার শিক্ষা দেওয়া অন্যকে, মানে ইসলামের, ইসলাম প্রচারের কাজ করা, ইসলামকে পৌঁছান যত পারে আল্লাহর বান্দা, আল্লাহ সৃষ্টি পর্যন্ত মুসলিম অমুসলিম, যাদের ত্রুটি রয়েছে তাদের ত্রুটি দূর করুন, এ হচ্ছে আল্লাহর দিনে সাহায্য করা। এবং এই দিনকে সাহায্য করতে গিয়ে বালা মুসিবত, বিপদ আপদ, ঝুঁকি আসলে অথবা সওবিল সবরে ধৈর্য ধারণ করা, অটল থাকা, পিছপা না হওয়া। তুই একটা ধমক দিল, তুই আর এইসব কথা বলবি না, কোথা থেকে তুই এইসব শিখে এসছিস, আকিদা আকিদা করছিস, তুই শিরিক শিরিক সব শিরিক, চুপ হয়ে গেলেন, আল্লাহর দিনকে সাহায্য করা বন্ধ করে দিলেন। আপনি আপনি অন্য কৌশল অবলম্বন করে, আপনি জানো রণক্ষেত্রে আছেন, এই দিক দিয়ে হামলা করে পারছেন, ওই দিক দিয়ে ঠিক আছে, এই দিক দিয়ে আমার বন্ধ করলে ওই দিক দিয়ে, এই দিক দিয়ে বন্ধ হলো রাস্তা ওই দিক দিয়ে, এক রাস্তা খুলবে বন্ধ হবে তো আরো বহু রাস্তা খুলবে, এইভাবে আল্লাহর দিনে সাহায্য করবেন। তো যাতে আল্লাহ জানতে পারেন যে কে তার সাহায্য করছে, ওয়া রাসূলুল্লাহ, এবং তার রাসূলগণের সাহায্য করছে, বিল গায়েবে, না দেখে, আল্লাহকে না দেখে, আল্লাহর কথা জেনে, আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা পড়ে, নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ পাকের বাণী ওহির কথা জেনে, কে তার দিনের সাহায্য করছে, তার সাহায্য করা মানে তার দিনের সাহায্য করা। ইন্নাল্লাহ কাওয়িয়ুন আজিজ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন বড় শক্তিমান, আর আজিজ মানে তিনি মহাপরাক্রান্ত, তাকে কেউ হারাতে পারে না, তিনি শক্তিমান, কখনো অক্ষম হন না, অপারগ হন না, আর আজিজ তিনি মহাপরাক্রান্ত, তাকে কেউ পরাস্ত করতে পারে না। আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের এই আয়াতে কিছু কথা আরো বাকি আছে, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন দলিল প্রমাণ দিয়ে, কিতাব দিয়ে, মিজান দিয়ে, যাতে করে মানুষ ন্যায় পথে চলে, সোজা ভাষায় বলছি, অন্যায়ের পথে না চলে, ঠিক না? এটা সহজভাবে যদি চলে যায় সকল মানুষ, কিতাব দিয়ে, দলিল প্রমাণ দিয়ে, আর ন্যায় নীতির কথা যে শিখানো হয়েছে, দাঁড়ি পাল্লার কথা শিখানো হয়েছে, এতেই যদি সোজা পথে চলে, লিয়াকুমান নাসু বিল কিস্তে, তাহলে আর আগে কোনো পদক্ষেপ নেই, যথেষ্ট উদ্দেশ্য পুরা হয়ে গেছে আমাদের, নবী রসুলগণের উদ্দেশ্য পুরা হয়ে গেছে। যদি তা না হয় তারপরে লোহার কথা কেন উল্লেখ করলেন? দলিল প্রমাণ কিতাব মিজান, তারপরে লোহার কথা কেন উল্লেখ করা হইল? আবার লোহাতে প্রচন্ড শক্তি আছে এই কথা কেন বলা হইল? এমনিতে শুধু আল্লাহ, এতে প্রচন্ড শক্তি আছে জানিয়ে দেওয়া না, এটা পরীক্ষা করে আপনারা জানতে পারতেন যে লোহা দিয়ে কি করা যেতে পারে না, হয়তো ওই আল্লাহ বুদ্ধি দিয়ে দিল। কিন্তু কোরআনে আল্লাহ কেন এই কথা বললেন যে লোহাতে বাসন শরীর প্রচন্ড শক্তি রয়েছে, এই শক্তিকে কাজে লাগাতে হবে প্রয়োজন হলে, এটা বোঝানো হয়েছে। কোরআন দিয়ে কাজ হইল না, রসুলের হাদিস দিয়ে কাজ হইল না, বাইয়ে না সুস্পষ্ট খুলে খুলে বয়ান করছেন তাওহীদ সুন্নতের কথা, এদিন ইসলামের কথা, তারপরেও কাজ হইল না। মিজান দাঁড়ি পাল্লা ন্যায় নীতির শিক্ষা দিচ্ছেন, তারপর অন্যায় করতে চায়, অবিচার করতে চায়, জুলম অত্যাচারকে বহাল রাখতে চায়, তাহলে জুলুম বন্ধ করতে হবে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, শক্তিশালী করতে হবে। আর শক্তিশালী করার জন্য যখন এইগুলি দিয়ে হইল না, আল্লাহ বলছেন ওয়ানজালাল হাদিদ, এখন লোহাও দিয়েছি তোমাদেরকে, লোহার ব্যবহার করতে হবে, লোহার ব্যবহার করতে হবে। এবার বুঝতে পেরেছেন? লোহার ব্যবহার করতে হবে, অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ, প্রচন্ড তাতে শক্তি রয়েছে, এবং এটা তোমাদের আল্লাহর দিনকে শক্তিশালী করার, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্যও কাজে আসবে, আর তোমাদের ঘর সংসারেরও কাজে আসবে, মনাফলের না অন্য কাজেও আসবে লোহা তোমাদের, তার সাথে আল্লাহ পাক বয়ান করে দিয়েছে। তাহলে অতক্ষণ পর্যন্ত জিহাদ ফি সাবিলিল্লাহ নেই, যতক্ষণ পর্যন্ত জিহাদ ছাড়াই, হ্যাঁ, অস্ত্রের ব্যবহার ছাড়াই, অস্ত্রোপচার ছাড়া, অপারেশন ছাড়াই রোগী কি হয়ে যাচ্ছে? আরোগ্য লাভ করছে, হাসপাতালের রোগীর মতো। হাসপাতালের রোগী ট্যাবলেট বড়ি দিয়ে, ক্যাপসুল দিয়ে, ইঞ্জেকশন দিয়ে, তাতেই যদি ভালো হয়ে যায় তাহলে আর আগে বাড়ার প্রয়োজন নেই, তাতেও যদি ভালো না হয় এটা স্যালাইন দিতে হবে, এখন স্যালাইন হচ্ছে না, আরে ব্লাড দিতে হবে, ব্লাড দিয়ে হচ্ছে না, অস্ত্রোপচার করতে হবে, অপারেশন ছাড়া কোনো উপায় নেই, করবেন না করবেন না? লাখ লাখ টাকা দিয়ে বাপের মায়ের নিজের ছেলে মেয়ে স্ত্রীর শরীরকে কেটে কুটিয়ে টাকাও দিয়ে আসছেন, আর কাটিয়ে কুটিয়ে তারপরে হাত পা কেটে ফেলে এটা পা কেটে ফেলে দেওয়া হয়েছে, অমুকের তমুকের কাটিয়ে নিয়ে আসছেন না, পয়সাও নিচ্ছে পাটাও কেটে নিচ্ছে, তারপর বলছেন যে ডাক্তার ভালোই করেছে, যদি পাটা না কাটতো তো গোটা শরীরটা পচে যেত, ক্যান্সার হয়ে গেছিল, বলছেন না বলছেন না? ওই রকমই মানব জাতি হচ্ছে একটি বডির মতো, এরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর বান্দা, আল্লাহর অবদ্ধ যদি হয় এবং আল্লাহ দ্রোহিতা করে, তারপরে আল্লাহ কিছু ছাড় দিয়েছেন যে ঠিক আছে তুমি নাফরমান অবাধ্য হবে হবে, কিন্তু অন্য লোককে বাধা দিও না, তুমি কাফের থাকবে থাকো, অসুবিধা নেই, তুমি মুশরিক থাকবে থাকো, কিন্তু তুমি অন্যদের রাস্তায় ইট পাটকেল ফেলিও না, যে চলতে দেব না, হ্যাঁ, রাস্তা বন্ধ করিও না, কেউ ইসলাম গ্রহণ করছে আর তারপর জুলুম অত্যাচার শুরু হয়ে গেল, ইসলাম গ্রহণ করছে সেই জন্য তাকে মারার জন্য পাইতারা শুরু হয়ে গেল, ইসলামের দিকে এগিয়ে আসছে, শিরক বিদআত থেকে তওবা করছে, সেই জন্য তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো, আল্লাহ বলছেন এইগুলি হচ্ছে ক্যান্সার, এই যারা নিজেরাও ইসলাম কবুল করবে না, আল্লাহ সত্য দিন, হ্যাঁ, আম্বিয়া রসুলগণের দাওয়াত মানবে না, আর বাইয়েনাত এদের কোনো কাজে আসলো না, আর এরা অন্যদেরকেও মানতে দেবে না, বাধা সৃষ্টি করছে, এরা নিজেরাও জালেম আর অন্যকেও জালেম রাখতে চায়, সারা পৃথিবীকে জালেম বানাতে চায়, আল্লাহ বলছেন এখন এরা ক্যান্সার, এরা ক্যান্সার আক্রান্ত। সুতরাং কি করতে হবে? ও আনজালনাল হাদিদা ফিহি বাসুন শদীদ, লোহা নাজেল করেছি, হ্যাঁ, লোহার তরবিয়ত করো, এতে প্রচন্ড শক্তি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটি সম্পর্কে যে আয়াতটি আসবে এরপরে আমাদের সূরা আনফালে, যে আল্লাহ পাক বলছেন ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতু মিন কুওয়া, তাদের জন্য প্রস্তুত করো তোমরা, যারা রাস্তায় বাধা সৃষ্টি করে ইসলামের রাস্তায় চলতে, তাদের বিরুদ্ধে তোমরা প্রস্তুত করো, মাসতাতাতু যথাসাধ্য মিন কুওয়া, ক্ষমতা, শক্তি, শক্তি প্রস্তুত করো, শক্তি রেডি করো, আল্লাহ প্রস্তুত করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা আন্নাল কুওয়াত আর-রামি, এই কুয়া, এই যে শক্তি প্রস্তুত রাখো, এটা হচ্ছে উৎক্ষেপণ, কেমন করে উৎক্ষেপণ করতে হবে, কেমন করে মারতে হবে, এই মারা আলা আন্নাল কুওয়াত আর-রামি, সেই যুগের রামি, হ্যাঁ, ক্ষেপণ করা কি ছিল? তীর মারা, তীর মারা ছিল, এখন আর তীরের যুগ নয়, অন্য কিছুর যুগ রয়েছে। সুতরাং সেটা এই আয়াতের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তীর মারা বলেননি, শুধু রামি বলেছেন শব্দটি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কত মজেজা, অলৌকিকত্ব আছে। হ্যাঁ, ক্ষেপণ করা, এখন ক্ষেপণ অস্ত্র ব্যবহার করেন, এখন ওই তীর, তীর ক্ষেপণ না, ক্ষেপণাস্ত্র। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান কে সাহায্য করছে এই লোহার মাধ্যমে, কে লোহার ব্যবহারে আসছে গিয়ে। আর কে বলছে, না না, স্ত্রীকে বিধবা করব, ছেলে মেয়েদেরকে এতিম করব, না না না না, বদরে যাব না, না না না, ওহদে যাব না, 300 বেরিয়ে চলে আসলো মোনাফেক, যাতে করে আল্লাহ জানতে পারেন যে কে আল্লাহর মদত করতে চায়, আল্লাহর রসুলের মদত করতে চায়। 700 জানলেন 1000 মধ্যে যে এরা ওহদের ময়দানে আল্লাহর সাহায্য করতে চায়, আল্লাহর দিনের রসুলের সাহায্য করতে চায়। আর 300 মোনাফেককে আল্লাহ জেনে ফেললেন, আল্লাহ এমনিও জানেন কিন্তু স্পষ্ট করে দিলেন মানুষের কাছেও, এটা ইলমে জহুর বলা হয়েছে। এই আল্লাহর যে এলমে ছিল, যেটা মানুষ জানত না যে কে মোনাফেক, মানুষের কাছে প্রকাশ আল্লাহ পাক করে দিলেন যে এই 300 হচ্ছে মোনাফেক, এরা আল্লাহর সাহায্য করবে না, আল্লাহর দিনে সাহায্য করবে না, রাসূলের সাহায্য করবে না। এখন কে ওই 300 মোনাফেকদের দলে সামিল হচ্ছেন আর কে 700 মমিন সাহাবায়ে কেরামের দলে সামিল হচ্ছেন, এটা হচ্ছে আল্লাহ পাকের কথা। ইন্নাল্লাহ কাওয়িয়্যুন আজিজ। ওয়ালাকাদ আরসালনা নূহ ওয়া ইব্রাহিম, আনিশন্দামি প্রেরণ করেছেন নূহ আলাইহিস সালামকে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে। এই দুই নবীর কথা আল্লাহ উল্লেখ করলেন কেন? এই জন্য যে নূহ আলাইহিস সালাম প্রথম রসুল, আদম আলাইহিস সালামের পরে শিরক ছিল না। নূহ আলাইহিস সালামের পূর্বকালে শিরক শুরু হয়, তৌহিদ আর তৌহিদ ছিল, আল্লাহর একত্ব ছাড়া কেউ শিরকের ধর্ম জানত না। আসল হচ্ছে একত্বের ধর্ম, একত্বের দিন আল্লাহ পাকের। আর তারপরে যখন শির্ক শুরু হলো, প্রথম রাসূল শির্কের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়া এবং শির্ক থেকে সতর্ক করার জন্য নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন। এবং নূহ আলাইহিস সালামের যুগে যে মহাবন্যা হয়েছিল, তাতে যেই লোকগুলি বা বরং যেই সৃষ্টিগুলি তার জলজাহাজে উঠেছিল, আর তাদের থেকে মানুষের প্রজন্ম, তাই নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। সমস্ত নবী রাসূলগণ এসেছেন ওই নূহ আলাইহিস সালামের বংশে, নূহ আলাইহিস সালামের বংশে। ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা কেন উল্লেখ করা, অন্য নবীর কথা কেন উল্লেখ করলেন না? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পরে এমন কোন নবী আসেননি যিনি ইব্রাহিমের বংশ ছাড়া অন্য কোন বংশের হতে পারেন। হয় ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশে, তিনি হচ্ছেন শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল নবী, আর তার বংশে মোহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। আর না হয় তার দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালামের বংশে ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, জাকারিয়া, ইয়াহিয়া, আলিয়াসা, যতগুলো নবী, ইউনূস, সব নবী, সব নবী বনি ইসরায়েলের, একজন নবী বনু ইসমাইলের, ইব্রাহিম আলাইহিস সালাম বংশের এক কথাই। এই জন্য আল্লাহ পাক এই দুই নবীর কথা, রাসূলের কথা উল্লেখ করেছেন। ওয়াজআলনা ফি যুররিয়াতিহিম আন-নুবুয়া, এবং তাদের বংশধরে আমি নবুয়ত স্থির করেছি, তাদের বংশে শুধু নবী করেছি। ওয়াল কিতাব, এবং কিতাবও স্থির করেছি যে কিতাবও দেব এই ইব্রাহিম আর এই নূহ আলাইহিস সালামের, নূহ ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই। ফামিনহুম মুহতাদিন, কিতাব দিয়েছি এই বংশগুলিতে, নবুয়ত দিয়েছি, তারপরও তাদের মধ্যে অল্প সংখ্যক হেদায়াত প্রাপ্ত হয়েছে। ওয়াকাসীরুম মিনহুম ফাসিকুন, আর তাদের অধিকাংশই পাপাচারী হয়েছে, নাফরমান হয়েছে, অধিকাংশই আল্লাহ পাকের অবাধ্য হয়েছে। ধীরে ধীরে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আবার ওই শিরক বিদাত আর গোমরাহির দিকে ফিরে গেছে, পাপের দিকে ফিরে গেছে, হারামের দিকে ফিরে গেছে। সুম্মা কাফাইনা আলাইহিম রাসূলিনা, আল্লাহ পাক বলছেন যে এই দুই নবীর পরে, নূহ এবং ইব্রাহিম, এই দুই নবীর পরে কি করেছি আমি, তাদের পরে আমি কাফা ইউকাফি তাকফিয়াতুন, মানে হচ্ছে পেছনে পাঠানো, পরে পাঠানো পেছনে। এই জন্য মাথার পেছন ভাগটাকে কাফা বলা হয়, মাথার পেছন ভাগে যেখানে চুল শেষ হয়ে যাচ্ছে, চুল শেষ হয়ে যাচ্ছে ওই জায়গাটাকে কাফা বলা হয় আরবিতে। জি, মাসার ক্ষেত্রে রয়েছে বাদাবি মোকাদ্দমে রাসহি, প্রথম ভাগ থেকে, অগ্রভাগ থেকে মাসা শুরু করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা যাহাবা বিহিমা ইলা কাফাহু, একেবারে মাথার শেষ ভাগ পর্যন্ত, চুলের শেষ প্রান্ত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন। এই যে বস্তুটা আছে এই জায়গা পর্যন্ত চুলের নিচে। সুম্মা কাসাইনা, কাসাইনা তাহলে পেছনে পাঠানো, আল আসারহিম মানে তাদের পেছনে বা তাদের পথে, তাদের পথে আমি তাদের অতপর কাসাইনা আলা আসেন, তাদের পেছনে আমি পাঠালাম বেরসুলেনা আমার রসুলগণকে, ওয়াকাসাইনা বে ঈসা ইবনে মারিয়াম, এবং আমি তাদের পেছনে পাঠালাম মারিয়াম পুত্র ঈসা আলী সালামকেও। অনেক রসুলই পাঠিয়েছেন, আর বিশেষ করে আল্লাহ পাক বলছেন ঈসা বিন মারিয়ামের কথা, মারিয়াম পুত্র ঈসা আলী সালামকেও আল্লাহ পাক পাঠালেন তাদের পেছনে। ওয়াতাইনা হুল ইনজিল, এবং তাকে ইনজিল নামক কিতাব দান করলাম। ওয়াজআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউহু রাফাতান ওয়া রাহমাতান ওয়া রাহবানিয়া, আল্লাহ পাক বলছেন ওয়াজআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউহু, আর যারা ঈসা আলী সালামের অনুসরণ করেছিল তাদের অন্তরে আমি করুণা দিয়ে দিয়েছিলাম, ওয়া রাহমা এবং দয়া মায়া দিয়ে দিয়েছিলাম, রাফাতান মানে করুণা আর রহমতন মানে দয়া মায়া, তাদের অন্তর বড় নরম ছিল এবং খুব দয়ালু তারা ছিল, দয়া মায়া তাদের অন্তরে ছিল। তার অনুসারী কারা? ঈসা আলাইহিস সালাম অনুসারী কারা? হ্যাঁ, সব খ্রিস্টান। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাওহীদ নিয়ে আসলেন, আর খ্রিস্টানরা বলছে যে তিন খোদা, আর তারপরে তারা অনুসারী বানিয়ে দিলেন? এইভাবে কোরআন বুঝলে তো হবে না। হ্যাঁ, তার অনুসারী মানে সত্যিকার যারা অনুসারী, তার সাথী সঙ্গী, এখানে হাওয়ারিদেরকে বোঝানো, হাওয়ারি বুঝেন, যেমন নবী করিম সাল্লামের সাথী সঙ্গী সহচরদেরকে সাহাবা বা সাহাবি বলা হয়, তেমন ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গী সহচরদেরকে কি বলা হয়? হাওয়ারি বলে। সূরে আলে ইমরান পড়ে দেখে, ইজ কাল আল হাওয়ারিউন মানে আনসারি এল আল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন বললেন আমার কে সাহায্য করবে আল্লাহ দিনের জন্য, কাল আল হাওয়ারিউন নাহনু আনসারুল্লাহ, তখন হাওয়ারিরা ঈসা আলাইহিস সালামের যারা ভক্ত সাথী সঙ্গী, হ্যাঁ সত্যিকার অনুসারী, তারা বলেছে নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর দিনে সাহায্য করব, নাহনু আনসারুল্লাহ। তো এখানে এইগুলো বুঝতে গিয়ে ভুল করে। এক কমিউনিস্টের কথা বলছি, ইন্ডিয়ার, বলছে যে দেখো ঈসা আমার চাইতে বয়সে যেহেতু বড়, আর অনেক আগের ঘটনা, বলছে যে খ্রিস্টানরা তারা সত্যপন্থী, সত্য পথে আছে, কিভাবে গোমরা হয়েছে, কেন, কি জন্য? বলছে যে আল্লাহ যে বলেছে জায়েলুল লাযিনা তাবাউকা ফাওকাল লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ, সূরা আলে ইমরান আছে, আল্লাহ বলছে জায়েলুল লাযিনা তাবাউকা, হে ঈসা তোমার যারা অনুসারী তাদেরকে কিয়ামত পর্যন্ত উপরে রাখবো, বুঝলেন আয়াত, ওয়াজাইলুল লাযিনা তাবাউকা, হে ঈসা তোমার যারা অনুসারী হবে তাদেরকে আমি করব ফাওকাল লাযিনা কাফারু, কাফেরদের উপরে, কাফেরদের উপরে তাদেরকে রাখব, ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত। এখন তার সংশয় হল ওই কোরআন পড়ে মুনাফিক কমিউনিস্ট, মুসলিম কমিউনিস্ট, হ্যাঁ মুসলিম বংশের কিন্তু কমিউনিস্ট, মুসলিম আবার কমিউনিস্ট হতে পারে না, হয় মুসলিম নয় কমিউনিস্ট, মানে মুসলিম কমিউনিস্ট বলার উদ্দেশ্য কখনোই নয় যে সে মুসলিম আছে, মুসলিম থাকে না, হয় কমিউনিস্ট নয় মুসলিম, ওটা আলাদা ধর্ম। তো মুসলিম বংশের একজন কমিউনিস্ট মুরতাদ, সে তার মধ্যে সংশয়, মাঝে মাঝে কমিউনিস্ট হয়ে যায়, মাঝে মাঝে আবার এগুলো পড়ে সংশয় পয়দা হয়, তখন আমার কাছে সংশয়টা প্রকাশ করেছে, আমি তো বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু ওদের মধ্যে শয়তান এমন ভাবে বিস্তার লাভ করেছে যে ওদের অন্তর থেকে কুফুরিকে বের করা আল্লাহরই কাজ, তৌফিক আল্লাহ পাকের, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। ও ভাবছে যে ঈসা আলাইহিস সালাম অনুসারী খ্রিস্টানরা, আর আজকের যুগে খ্রিস্টানরা যেহেতু সারা পৃথিবীতে সরাসরি হোক অথবা পরোক্ষভাবে, প্রত্যক্ষ হোক অথবা পরোক্ষভাবে, তারাই নেতৃত্ব দিচ্ছে, খ্রিস্টান দেশগুলি নেতৃত্ব দিচ্ছে, সুতরাং আয়াত তো বলছে যে ওদেরকে কিয়ামত পর্যন্ত উপরে রাখবো, বুঝেছেন না, লজিক বুঝেন। আমি উত্তরে বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ 1400 বছর পার হয়ে গেছে, এর মধ্যে খ্রিস্টানদের উন্নতিটা বয়স কত, মানে খ্রিস্টানরা পৃথিবীতে যে বিস্তার লাভ করেছে, নেতৃত্ব পেয়েছে কতদিন থেকে? খুব বেশি তো 400 বছর, হ্যাঁ 300 থেকে 400 বছর, ঠিক আছে। ইংরেজরা যে বিস্তার লাভ করল, ব্রিটিশরা এইভাবে, তারপরে আমেরিকা, তখন তারপরে আমেরিকার নাম পড়ে আসলো, তো ঈদের বয়স 300-400 বছর, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ হচ্ছে 1400 বছর আগে, তাহলে আরো 1000 বছর বাকি থাকে। এই 1000 বছরের পিরিয়ডটাই কারা উপরে ছিল বলেন? কোন জাতির কাছে অন্যরা শিখতে আসত? আজকাল যেমন খ্রিস্টানদের ইউনিভার্সিটি গুলোতে মুসলিম ছেলেরা লেখাপড়ার জন্য কানাডা যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে, আর ওই ব্রিটেন যাচ্ছে, আর কোথায় কোথায় যাচ্ছে উচ্চশিক্ষা লাভ করার জন্য, মুসলিমরা নিজেকে দুর্বল মনে করে। সেই যুগে কোথায় খ্রিস্টানদের ছেলেমেয়েরা লেখাপড়া করার জন্য আসত খবর আছে? কোথায়? স্পেনে আন্দোলন স্পেনের নাম মুসলিম স্টেট, মুসলিম দেশ, সেখানে জামিয়া তো করতো বাবা, জামিয়া করতো কর্তোবা ইউনিভার্সিটিতে, সেখানে লেখাপড়া করার জন্য আসত। ওস্তাদরা মুসলিম আর ছাত্র মুসলিম, এবং তার সাথে খ্রিস্টানরা, যেহেতু তাদের কাছে কোন শিক্ষা না, অন্ধকারে ছিল, শিক্ষার জন্য আসত। ছেলে মেয়েদেরকে শিখে পাঠাত, খবরদার ওদের কাছ থেকে শিখে আসবি, সায়েন্স টেকনোলজি কিছু শিখে আসবি, হ্যাঁ ফিলোসফি দর্শন ইত্যাদি শিখে আসবি, মেডিকেল শিখে আসবি, কিন্তু তাদের কাছ থেকে মুসলিমদের ধর্মটা নিয়ে আসিস না, ধর্ম বদলে আসিস না। আজকাল মুসলিমরা কিন্তু এটা করে না, খ্রিস্টানরা যে কাজটা করতো যে যাচিস যা, কিন্তু ওদের ধর্মটা নিয়ে আসবি না, অথচ হক ধর্ম তিনি ইসলাম। আজকাল মুসলিমরা তাদের ছেলে মেয়েদেরকে ইউরোপ, আমেরিকা আর অস্ট্রেলিয়া লেখাপড়ার জন্য পাঠায়, একবারও নসিহত করে না যে নামাজটা ঠিক রাখিস, তোর ইসলামটা ঠিক রাখিস, যা ইসলাম থাক আর না থাক, তুই একটা বড় ইঞ্জিনিয়ার হ্যাঁ, বড় একটা ডিগ্রি নিয়ে আর বেশি টাকা পয়সা নিয়ে এসে দিস, ব্যাস পেট পূজা। যখন মুসলিম জাতি পেট পূজা শুরু করে দিয়েছে, আল্লাহর ইবাদত আল্লাহর দিন থেকে সরে গেছে, তখন কাফেরদেরকে মুসলিমদের উপর আল্লাহ চাপিয়ে দিয়েছেন। কিন্তু আসল হচ্ছে সত্যিকার অনুসারী মুসলিমরা, ঈসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারী কারা? মুসলিমরা। কারণ মুসলিমরা তৌহিদ প্রতিষ্ঠা করে, ঈসা আলাইহিস সালাম তৌহিদ নিয়ে এসেছেন, কালা ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব আমি আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, ওয়াজালানী নবী আমাকে আল্লাহ নবী করেছেন। তিনি একথা বলেছেন যে ইন্নি ইবনুল্লাহ আমি আল্লাহর পুত্র, না আব্দুল্লাহ বলেছেন? ইন্নি আব্দুল্লাহ, সূরা মরিয়ম পড়ে দেখেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা একমাত্র মুসলিমরা বলে, মুসলিমরা একমাত্র বলে যে ঈসা আলাইহিস আল্লাহর বান্দা। খ্রিস্টানরা কি বলে? ইবনুল্লাহ। তাহলে কারা অনুসারী হলো ঈসা আলাইহিস সালামের? তাহলে এখন প্রশ্ন যে আমরা কেন নিচে, তাহলে আল্লাহ তো বলছে উপরে রাখবো কিয়ামত পর্যন্ত, আপনাদের দোষে। মা সাবাক মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃত কর্মের কারণে এই মুসিবত এসেছে 300-400 বছর থেকে। আবার ফিরে আসো, আল্লাহর আয়াত স্মরণ করিয়ে দিছি নিজের কথা না বলি, আল্লাহ পাক সূরা বনী ইসরায়েল বলছেন ওয়াইন উদ্দুম উদনা, ফিরে আসো আমিও রহমত নিয়ে ফিরে আসবো, আমিও তোমাদের কাছে তোমাদের নেতৃত্ব নিয়ে ফিরে আসবো, তোমাদের কি আল্লাহ পাক রব্বুর আবার উপরে করব, আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, ইয়াবুদুনানি লা ইউশরিকুন বিশাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক বলছেন যে যারা অনুসারী কার? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম অনুসারী প্রথম যুগে ছিল, ঈসা আলাইহিস সালামের পরে পরে তারা সত্যিকার ঈসা আলাইহিস সালাম অনুসারী ছিল, হাওয়ারিরা। আর তারপরে যতদিন পর্যন্ত খ্রিস্টান ধর্মটি বিকৃত হয়নি, তারপরে যখন তাদের একজন মুনাফিক, যেমন মুসলিম উম্মতে আব্দুল্লাহ বিন সাবা ইহুদি ইয়ামানদেশের সাবা, ইয়ামানদেশের সাবা নামক এলাকা আছে, ওখান থেকে ইবনে সাবা ইহুদি ইসলাম কবুল করল, ইসলামকে ধ্বংস করার জন্য। ইবনে সাবা যেই ভূমিকা পালন করেছে মুসলিম জাতিকে গোমরা করার জন্য, আর এসে এসে বলতে লাগলো যে আলী যেমন তেমন মানুষ না, আলীর মধ্যে উলুহিয়াত রয়েছে, খোদাই ক্ষমতা রয়েছে, আল্লাহর ক্ষমতা রয়েছে, আলীর পূজা কিছু লোক শুরু করল, আলীকে এলাহ মনে করতে লাগলো, যাদেরকে জ্বালিয়েছিলেন আলী রাজি আল্লাহ তার জীবদ্দশায়। ইবনে সাবা ইহুদি এই ষড়যন্ত্র করে করে ইসলামকে বিকৃত করল, যে ইসলামটা শিয়াদের কাছে, রাফেজিদের কাছে আছে, ইরানিদের কাছে, সেটা হচ্ছে ইবনে সাবা ইহুদির বিকৃত ইসলাম। ভালো করে শুনলেন, বোঝা গেছে জি? আর যেই খ্রিস্টান ধর্মটি বর্তমান খ্রিস্টানদের কাছে আছে, তৃতীয়বাদের ধর্ম, সেটি তাদের একজন ছিল পোলস, হ্যাঁ, যাকে আরবিতে বোলাস বলা হয়, এই ব্যক্তি ছিল মোনাফেক খ্রিস্টান, মোনাফেক ঈসা আলাইহিস সালামের অনুসারি নামধারী, সে খ্রিস্টান ধর্মকে বিকৃত করার জন্য সে খ্রিস্টান হইল। খ্রিস্টান হওয়ার পরে সে বলল যে আল্লাহ এলাহ আর ঈসাও এলাহ আর ঈসার মাও এলাহ। তৃতীয়বাদ ইন্নাল্লাহ সালেসু সালাস, তৃতীয়বাদের এই থিওরি পেশ করল এই মোনাফেক ব্যক্তি খ্রিস্টান ধর্মকে বিকৃত করেছে, আর ইবনে সাবা ইহুদি রাফেজিদের ইরানিদের ইসলামকে বিকৃত করেছে, শিয়াদের ইসলাম বিকৃত করেছে। বুঝেছেন এটা কোরআন সোনার অনুসারীরা আলহামদুলিল্লাহ আল্লাহ বাকি রাখবেন বলে একটি জামাত বাকি থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতা যালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিন আলাল হক মনসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুম আস-সাআহ। কিয়ামত পর্যন্ত একটি দল সবসময় হকের উপর সত্যের উপর জয়ী থাকবে এবং একটি দল সবসময় বহাল থাকবে বলে আছে। না হলে যেই ষড়যন্ত্র চলেছিল সমস্ত গুমরাহে কবর মাজার পূজা আর হাই হুসেন আর আলী এই সব করাই লিপ্ত হয়ে গিয়ে সবগুলি মুশরিক হয়ে যেত, আর ইসলামের দশা ওই রকমই হইতো যেমন দশা হয়েছে খ্রিস্টানদের ধর্মে। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআত কোরআন সুন্নাহ অনুসারীদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তারা কোরআন এবং সুন্নাহকে ধরে থাকবে। আর কোরআন এবং হাদিসের হেফাজতের আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফেজুন। নিঃসন্দেহে আমি আজ-যিকরকে নাজিল করেছি, কোরআনে করিম বা রাসূলের হাদিস দুটোই শামিল, যিকিরের তাফসীরে কোরআন এবং হাদিসের ওহী নাযিল করেছি নবী মুহাম্মদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্না লাহু লহাফেজুন। নিঃসন্দেহে আমি তার সুরক্ষা করব, হেফাজত করব। এই হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছেন বলেই ইসলামে একটি দল ছোট হলেও সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও কোরআন সুন্নাহ অনুসারী হয়ে সবসময় আছে, থেকেছে আর থাকবে কিয়ামত পর্যন্ত, হাত্তা ইয়াতি আমরুল্লাহ আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো ওয়াজআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউর রাআফাতা ওয়া রাহমা, আর আমি ঈসা আলাইহিস সালামের অনুসারীদের অন্তরে করুণা এবং দয়া দিয়েছিলাম, মানে হাওয়ারিগুলো বড়ই দয়ালু ছিল, বড়ই মায়া মমতা তাদের অন্তরে ছিল, বড়ই বিনয়ী তারা ছিল, নরম অন্তরে ছিল। ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা, আর সন্ন্যাসবাদ বা বৈরাগ্যবাদ যা তারা প্রবর্তন করেছিল, ইবতাদাউহা যা তারা নিজেরা নতুন ভাবে রচনা করেছিল, বিদআতুন থেকে ইবতাদা, বিদাত কেউ যদি তৈরি করে তো আরবিতে বাবে এস্তিয়া লেগে ইবতাদা মানে নতুন কোন কিছুর উদ্ভব ঘটিয়েছে। ও রাহবানিয়াতান, রাহবানিয়া শব্দটি রাহবুন শব্দ থেকে, রাহাবায় রাহ মানে ভয়ভীতি, শব্দের অর্থ হচ্ছে ভয়ভীতি। ওখান থেকে যখন তাদের অন্তরে বেশি ভয়ভীতি পয়দা হইল তখন তারা মনে করল যে আল্লাহর আজাব থেকে বাঁচতে হইলে, আল্লাহর আজাব থেকে বাঁচতে হইলে আর এই সংসার করে কাজ হবে না, বিবির সাথে মেতে থাকব, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকব, আর বিবি ছেলে মেয়ের জন্য রুজি রুটি করতে থাকবো, এর জন্য কোথায় হারাম কাজ করব, কোথায় আরাম খাবো আর হারাম উপার্জন করো, এইসব বাদ দাও, সংসার ত্যাগী হও, বনে জঙ্গলে মরুভূমিতে নির্জনতা অবলম্বন করো, সারা জীবনটা ওইখানে খেয়ে না খেয়ে গাছের পাতা লতা খেয়ে আর ওইভাবে জীবনটা কাটিয়ে দেবো, আল্লাহকে পাওয়ার চেষ্টা করব। এই ভয়ে তারা বৈরাগ্যবাদ অবলম্বন করেছে, এই জন্য তাদেরকে রোহবান বলা হয় বা রাহেব বলা হয়। রাহেব এক বচন, রোহবান বহু বচন। সূরে তওবায় আমাদের সামনে সপ্তাহ থেকে ইনশাআল্লাহ তাফসীর শুরু হবে, ওতে একটি আয়াত রয়েছে, ইন্না কাসীরা মিনাল আহবারি ওয়ার রোহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। রোহবান রাহেবের বহু বচন। রাহবানিয়াতান, আর বৈরাগ্যবাদ, বৈরাগ্যবাদ আমি দিনই আল্লাহ বলছেন। ইবতাদাউহা, তারা নিজেরা প্রবর্তন করেছে, মন গড়া তৈরি করেছে তারা। তাহলে বোঝা গেল যে বিদাত মানুষের মন গড়া। বিদাত কি? বিদাত কাকে বলে? ধর্মের নামে যা মন গড়া তৈরি করেছে কোন ব্যক্তি বা জাতি, সেটা হচ্ছে বিদাত। মা কাতাবনা আলাইহিম, সেটা তাদের ওপর আমি ফরজ করিনি বা তাদের ওপর আমি বিধিবদ্ধ করিনি, সেই বিধান আমি নাজিল করিনি। ইল্লাম তিগারি দুয়ানিল্লাহ, তবে আমি যেটা তাদের ওপর ফরজ করেছিলাম সেটা হচ্ছে আল্লাহ রেজামন্দি হাসিল করা, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করা, আল্লাহকে রাজি করা। তো আল্লাহ যেটা ফরজ করেছেন মুমিনের ওপর আর ঈসা আলাইহিস সালাম অনুসারীদের ওপর যেটা ফরজ করা হয়েছিল সেটা আমাদের ওপর ফরজ, প্রত্যেক মুসলিমের ফরজ, তারাও মুসলিম ছিল আমরাও মুসলিম, মুসলিমদের ওপর যুগে যুগে ফরজ করা হয়েছে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ যে পন্থাগুলি বলেছে সেই পন্থা অবলম্বন করবে, আর আল্লাহর অসন্তুষ্টি যেগুলি কারণ আছে সেগুলি থেকে বেঁচে থাকবে, গোনা থেকে পাপ থেকে অন্যায় থেকে বেঁচে থাকবে যাতে আল্লাহ অসন্তুষ্ট না হয়ে যান। আল্লাহ বলছেন আমি তাদের কি ফরজ করেছিলাম, তাহলে একটি তাফসীর যে ইল্লাবতিগা রিজওয়ানিল্লাহ, আমি তাদের উপর রাহবানিয়া বৈরাগ্যবাদ ফরজ করিনি, সংসার ত্যাগী হওয়া ফরজ করিনি, বরং ফরজ করেছিলাম রিজওয়ানুল্লাহ, আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি করা। কিন্তু তার আল্লাহকে রাজি করতে গিয়ে নিজের খেয়াল খুশি এই তরিকা অবলম্বন করে বন জঙ্গলে সংসার ত্যাগী হয়ে এবাদত বন্দী করে উপাসনা করি। আর একটি তাফসীর হচ্ছে যে রাহবানিয়াতান আর বৈরাগ্যবাদ ইবতাদাউহা তারা নিজেরা আবিষ্কার করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, মনে করেছিল এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হবে। তাহলে মা কাতাবনাহা, আমি তাদের উপর আল্লাহ সন্তুষ্টি ফরজ করেছিল এই ব্যাখ্যা করলাম না। তারা কি করেছিল, ইবতাদাউহা ইবতিগা রিদওয়ানিল্লাহ, তারা আবিষ্কার করেছিল এটা আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য, যে এই সংসার ত্যাগী হওয়ার মাধ্যমে আল্লাহকে রাজি করতে পারব। আচ্ছা ঠিক আছে, একটা বিদাত চালু করলে করলে তো বিদাত চালু করে নতুন একটা জিনিস ধর্মের নামে নিয়ে আসলে যেটা দিনে ইসলামে বর্জিত না, রাস্তা আছে ভালো বিদাত হলে চলবে, তাই না? চলবে না বিদাতে হাসানা? চলবে না? আমার দেশের মোল্লা মলবে মুফতি হুজুর ওরা তো শিখায় যে বিদাত ভাই দুই প্রকার, বিদাতে হাসানা বিদাতে সাইয়া, ভালো বিদাত গুলি করো আর মন্দ বিদাত গুলি করিও না, ঠিক না? বেদাতে হাসানা, আর যারা যে বেদাত গুলি করে ওগুলো তাদের কাছে হাসানা। সুতরাং যারা মিলাদ করে বেদাতে হাসানা, যারা নাওয়াইতো পড়ে বেদাতে হাসানা, যারা জায়নামাজের দোয়া পড়ে বেদাতে হাসানা, যারা সম্মিলিত মোনাজাত করে বেদাতে হাসানা, যারা শয়ে বরাতে হাল্লা রুটি করে বেদাতে হাসানা, যারা কবরে চাদর চড়ে সে বেদাতে হাসানা, ঠিক না? সব বেদাতে হাসানা। যারা মহরম তাজিয়া করবে আমাদের সে বলবে বেদাতে হাসানা, যারা যেটা করে সেটা বেদাতে হাসানা হয়ে গেল। এটা তো দেশীয় এক শ্রেণীর বিদাতি মুফতি মোল্লাদের কথা, রাসূলুল্লাহর কথা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি খুদবায় সুন্নতে খুদে কি পড়তেন? হ্যাঁ, ফাইনা খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরে মুহদাসাতুহা, সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে ধর্মের নামে নতুন কিছু, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত, প্রত্যেক নতুন কাজ বিদআত, ওয়া কুল্লু বিদআতিন, আর প্রত্যেক বিদাত হচ্ছে। নবী তো বলছেন কুল্ল, আর এরা বলছে বাদু, বুঝলেন কথা? আরবিতে নবী বলছে সবগুলি বিদাত হচ্ছে গুমরাহি দলালা, আর এরা বলছে না বিদাতে হাসানা বিদাতে সাইয়া, বিদাতে হাসানা ভালো হেদায়ত আর বিদাতে সাইয়া হচ্ছে দলালা। তো নবীর নাফরমান না, নবীর বিরোধিতা করলো না, নবীর বিরোধিতা করলে কি পাবে দুনিয়া আখিরাতটা জানা আছে, রসুলের যদি কেউ নাফারমানি করে, রসুল বলছেন কল্লো বিদাতিন দালালা, আর বিদাতি মোল্লারা বলছে বিদাতে হাসান বিদাতে সাইয়া, বিদাতে সাইয়া শুধু দালালা, বিদাতে হাসানা হচ্ছে হেদায়ত নেকির কাজ সওয়াবের কাজ। যদি কেউ রসুলের নাফরমানি করে মিম্বাদে মাতা বাইয়া লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পর, মাদ্রাসায় পড়ার পর, কমি মাদ্রাসায় পড়ার পর, আরবি বুঝার পর, কোরআন এবং হাদিসের জ্ঞান হাসিল করার পর, মিম্বাদে মাতা বাইয়া হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর প্রথম সারির মুমিন সাহাবাই কেরাম তারা হচ্ছেন আদর্শ মুমিন। মানে আজকালকার বিদাতি মুমিন না, মুমিনদের রাস্তা নবীর রাস্তা এবং সাহাবাই কেরামের রাস্তা যদি কেউ ছেড়ে দেয়, নুয়াল্লিহে মাতাওয়াল্লাহ, যেদিকে ফিরবে ওইদিকে ফিরাবো আল্লাহ বলছেন, অনুসলিহে জাহান্নাম, আর কোন দিকে ঢুকাবো জাহান্নামে ঢুকাবো আল্লাহ বলছেন, বাস আত্মসির, আর বড় জঘন্য স্থান জাহান্নাম। বিদাত আবিষ্কার করল এই খ্রিস্টানরা ঈসা আলী সালামের পরে, ঠিক আছে। আচ্ছা এই বিদাত কেমন ভাবে, এই এর উদ্ভব কেমন ভাবে ঘটেছিল এই সম্পর্কে তাফসীর কারা বলছেন যে ঈসা আলী সালামের আসমানে উঠে যাওয়ার পরে বেশ কিছু যুগ চলে যাওয়ার পরে কিছু জালেম শাসকরা আসলো, আর এই যে মোনাফিকের কথা বললাম যে ইহুদি মোনাফিক পলস, এই যে তাদের ধর্মকে বিকৃত করে তৃত্ববাদের ধর্ম, এই তৃত্ববাদ মানাবার জন্য ধর্মগুরু হচ্ছে এই মোনাফিক, আর শাসক গোষ্ঠী তার পৃষ্ঠপোষক। এইদিকে মোনাফিক তার ধর্ম বাতিল ধর্ম প্রচার করে তৃত্ববাদের, যে আল্লাহ তিন খোদার তৃতীয়, ইন্নাল্লাহ সালেসু সালাসা, তিন খোদা তিন এলাহ মানতে হবে, আর শাসকগুলি বাধ্য করা শুরু করল, না মানলে বড় শাস্তি দিত আর জবাই করত। তখন বেশ কিছু নেক লোকেরা যারা তৌহিদের উপর ছিল, যারা ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা সত্য ধর্মের উপর ছিল, তারা বাড়িঘর ছেড়ে গ্রামগঞ্জ ছেড়ে তারা বনে জঙ্গলে মরুভূমিতে চলে গেল, আর জঙ্গলে গিয়ে সারা জীবনটা কাটিয়ে দিব, কিন্তু এই শিরক কুফরিতে লিপ্ত হব না, এক আল্লাহর ইবাদত বন্দি করব। তাহলে প্রথম যারা পালিয়ে গিয়েছিল ঘর সংসার ছেড়ে, তারা নেক নিয়তে গিয়েছিল, ভালো উদ্দেশ্যে গিয়েছিল যে ঈমান বাঁচাবো, তাওহীদ বাঁচাবো, শিরক কুফরি থেকে বাঁচবো, মুসলিম হয়ে মরবো, বনে জঙ্গলে গিয়ে মরি, মরুভূমিতে মরি, ওখানে ইবাদত বন্দি করে মরবো, সংসারের দরকার নেই, কাজকর্মের কোন প্রয়োজন নেই, রুজি রুটির কিছু প্রয়োজন নেই, যা পাবো তাই খেয়ে না খেয়ে সেখানে বদবন্দি করে জিন্দিগি কাটিয়ে দেব। পরবর্তীকালে যারা আগামী প্রজন্ম তাদের আসলো, তারা করল কি, তারা মনে করলো যে এটাই হচ্ছে ধর্ম, এটা হচ্ছে সংসার ত্যাগই হয় ধর্ম, তখন তারা স্বেচ্ছায় সংসার ত্যাগ করা শুরু করলো, আল্লাহকে পাওয়ার জন্য বনে জঙ্গলে গিয়ে বদবন্দি করো এই শুরু করলো। এই করতে গিয়ে সেখানে তারা বিভিন্ন পাপে জড়িয়ে গেল, কারণ মানুষের যে সৃষ্টিগত প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজন যদি বৈধভাবে না মিটাতে পারে তখন হারাম পথ অবলম্বন করবে। এটা সাবালক ছেলে 25 বছর বয়স হয়ে যাচ্ছে আর বিয়ে যদি না দেন তখন কমপক্ষে হস্তমৈথুন করবে, যদি বাঁচতে না পারবে মোটামুটি হস্তমৈথুনটা করি, না হলে সেক্স ফিল্ম দেখবে, বুলু ফিল্ম দেখবে, না হয় কি করবে, জেনায় লিপ্ত হবে, জেনা যদি না পায় সমকবিতা লিপ্ত হবে, সেগুলো না পাই সব যদি সুযোগ সুবিধা না পায় তাহলে কম্প কি করে হস্তমিথন করে। আর অল্পই কিছু যুবক আছে যারা এই সমস্ত পাপ থেকে হস্তমৈথন থেকে বাঁচতে পারে, জেনার কাছেও যায় না, সমকামিতার কাছে যায় না, আর গুলি ফিল্মও দেখে না, আর তারপরে হস্তমৈথন করে না, অথচ যুবক 25 বছর 30 বছর হয়ে গেছে বিয়ে শাদী করছে না, খুব কমই পাওয়া যাবে। আল্লাহ হেফাজত করেন মুসলিম যুবকদের, আল্লাহ যেন মুসলিম যুবকদের হেফাজত করেন, বুঝলেন না। শরীয়তের বিধান, যদি বিয়ে না দেন, মেয়েদের বিবাহ দিচ্ছেন না, 22 বছর 25 বছর আছেন, না না না এখনো মেয়ে পড়াশোনা করছে, ভার্সিটির পড়াশোনা করছে, মাস্টার ডিগ্রিতে পাশ করে বিয়ে দিচ্ছেন না, কি করবে, প্রেম করা শুরু করছে না, করছে না, 18 বছর হয়েছে বিয়ে শাড়ি দিয়ে দেন, না বিয়ে দেবো না, বিয়ে দেওয়া যায় নাকি, এখন তো 12 ক্লাস পাশ করলো, পড়াতে পড়াতে 24-25 না ও পড়াবে, শেষে প্রেম ছাড়া আর থাকতে পারে না, হারাম প্রেম করা, আরে প্রেমের জেনায় লিপ্ত অধিকাংশ যুবক যুবতী আজকে প্রেমে লিপ্ত। এই জন্য জি হ্যাঁ, তো ওই রকমই অবস্থা এদের হয়েছিল। আল্লাহ পাক তাই বলছেন যে এরা নিজের পক্ষ থেকে এই বৈরাগ্যবাদ আবিষ্কার করলো, মা কাতাব না আলাইহিম, তাদের উপর তো আমি ফরজ করিনি, ইল্লা ইবতিগা'আল্লাহ, আমি ফরজ করেছিলাম আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, অথবা তাদের উদ্দেশ্য ছিল এই নতুন আবিষ্কারের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, ফামা রাওহা হাক্কারি আয়াতিহা, কিন্তু তার যথাযথ লালন করতে পারল না। ঠিক আছে, বৈরাগ্যবাদ সংসার ত্যাগী হলে হলে আর এই বৈরাগ্যবাদ অবলম্বন করলে তো এর লালন পালন ঠিকভাবে করো, মানে ওর হক আদায় করো, যেইভাবে সংসার ত্যাগী হয়েছ তো আল্লাহকে পাওয়ার জন্য তো আল্লাহকে পাওয়ার পথেই থাকো, না বনে জঙ্গলে গিয়ে তারপর সংসার ত্যাগী বিয়ে শাদী করে না। কিন্তু যদি কোন মহিলা হ্যাঁ উপাসনাল্লাহ এর দাসী হয় তখন ওকে ভোগ করা শুরু করল, জি হ্যাঁ ভোগ করা শুরু করল, যুবকদের সাথে সমকামিতা লিপ্ত হয়ে গেল, বিয়ে শাদী করছে না কিন্তু এদিকে লেওয়া তার সমকামিতা লিপ্ত, এগুলো ধর্মশালাগুলিতে হয়ে থাকে অন্যান্য বিজাতিদের। আজকে মন্দিরগুলির খোঁজ নিয়ে দেখেন, আর সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ জামানাই যে তিনি আক্রমণ করেছিলেন 18 বার করে ভারতে, আর মন্দির আক্রমণ করেছে, রহস্য আসল এই ছিল যে মন্দিরে হাজার হাজার দেবদাসী, ওদেরকে কি বলা হয়েছে জানেন, দেবদাসী বলা হয়, মন্দিরের দাসী, এদের এরা আসল যে ক্লিনার দেখাশোনা করবে এই জন্য না, এদেরকে রাখা হয়েছে এই যে সাধু সন্ন্যাসী সংসার থেকে এরা বিয়ে শাদী করছে না, এদের ভোগের জন্য। তো উপাসনালয়গুলি জেনার আড্ডায় পরিণত হয়েছিল, এই জন্য সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ বার বার করে মন্দিরে সোমনাথ মন্দিরে হামলা করেছিলেন গুজরাটের। আজকেও আমি কয়েকদিন আগেও পড়লাম প্রচার মাধ্যমগুলিতে, যেগুলো সামাজিক প্রচার মাধ্যম, যে আজকেও ভারতে বহু ঘটনা এরকম ঘটছে জি, আর যেগুলো লুকানো গোপন থেকে যাচ্ছে ফাঁস হচ্ছে না সেগুলো তো হাজারে হাজার, শুনে হাজারে হাজার হচ্ছে। তো ধর্মশালাগুলি আজকাল অশ্লীলতার আড্ডাই আর জেনাখানায় পরিণত, ব্যভিচার খানায় পরিণত হয়েছে এই দেবদাসীদের সাথে। এই অবস্থায় তাদের হয়েছিল সংসার ত্যাগ করার কারণে, ফামার আওহাটা বিয়ে শাদী করবো না, বন জঙ্গলে থাকবো, নিজের শরীরে প্রয়োজন মিটাবো না, আর এদিকে জেনায় লিপ্ত, এদিকে সমকামিতায় লিপ্ত। সুতরাং আমি ওইসব লোকদেরকে যারা ইমান নিয়ে এসেছিল তাদের মধ্য থেকে তাদেরকে আমি তাদের পুরস্কার দান করলাম, সত্যিকার যারা মমিন ছিল। ওয়াকাসীরুম মিনহুম ফাসিকুন, কিন্তু তাদের অধিকাংশই ফাসেক পাপাচারী ছিল, অধিকাংশই পাপাচারী ছিল। এখানে একটি কথা না বললে হয় না, খুব জরুরি, কারণ আমাদের সংশোধনের প্রয়োজন রয়েছে। এ তো অন্যদের বিজাতির কথা আলোচনা করলাম। এই যে সুফিবাদ, সুফিবাদের অবস্থা এই রহবানিয়াতের মতো হয়েছে। সুফিবাদের সুফিইজম যতগুলি তরিকত আছে, যে চিস্তিয়া, কাদেরিয়া, আর তারপরে সাহারওয়ার্দিয়া, আর নকশবন্দিয়া, আর ওই চারটা তরিকা থেকে বহু তরিকা বেরিয়েছে। বাংলাদেশে কত তরিকা আছে জানেন? হ্যাঁ, কত? 126টা তো এদের কিতাবে আছে, কিন্তু টোটাল তরিকা সম্পর্কে একটা পত্রিকাতে একটা লিখেছিল, 1,98,000, 2,000 কম 2,00,000 তরিকা আছে শুধু বাংলাদেশে। 2,00,000 তরিকা আছে, 2,000 কম 2,00,000 তরিকা, এত তরিকত বেরিয়েছে। তরিকত মানে তরিকত, এই যে তরিকত আল্লাহদের প্রথম অবস্থাটা কিন্তু ভালো ছিল। এ সুফিবাদে বা সুফিদের প্রথম অবস্থা কি ছিল? যে সংসার খুব ঝামেলা, আর এগুলো নিয়ে দুনিয়ার লোক বেড়ে যাচ্ছে, সুতরাং তারা কি করলো, সুফ মোটা কাপড় পরা শুরু করলো, উনের কাপড় পরা শুরু করলো। প্রথম দিকে প্রথম সারি যারা ওই তাবেইনদের জামানার পরে, আর যুগে যুগে প্রথম যুগে শির কুফুরি ছিল না, হলুলের কুফুরি আঁকি দেয়, ওয়াহাদাতুল ওজুদের কুফুরি আঁকি দেয়, তাসাওয়ারে শেখ পীরের ধ্যানের কুফুরি আঁকি দেয়, আর তারপরে ফানাফিল্লা, ফানাফি শেখ, ফানাফির রসুল, এইসব সিরকি কুফুরি বিদাতি আঁকি দেয়, এইসব কিচ্ছু ছিল না। আর কবর মাজার পূজা তো ছিলই না। আর তারপরে অশ্লীলতা যে হচ্ছে পিলখানাতে, হ্যাঁ, আর এইসব যে একশ্রেণীদের হচ্ছে ওগুলো ছিল না। প্রথম উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া, জোহদ, দুনিয়া বিমুখ হওয়া, আল্লাহ বিমুখী হওয়া, তারপরে আল্লাহর দিকে পালানো, আল্লাহর দিকে ধাবিত, ফাফিরু ইলাল্লাহ, এই আয়াত আর হাদিস, জোহদের, আর তারপরে দুনিয়া ত্যাগী হওয়া। কিন্তু পুরোপুরি সংসার ত্যাগ নাই, তারা সংসার করত হয়তো, কিন্তু সংসারের কোন কিছু চিন্তা করা নাই, এবার মশগুল, ফরজের পরে নফল, নফল নফল, এই করতে করতে। আর তারপরে ধীরে ধীরে ইবনে আরবির মতো মরদুদ পয়দা হইল, হুসেন মানুষ হাল্লাজের মতো অভিশপ্ত মুরতাদ পয়দা হইল। এরা করল কি, ওয়াহদাতুল ওজুদ আর হুলুল আকীদা, যে এই ধ্যানের মাধ্যমে হিন্দুদের থিওরিগুলি আরবিতে আর ফার্সিতে করল। এরা করল কি, ধ্যানের মাধ্যমে কি করা যায়, আল্লাহতে ফানা হওয়া যায়, আল্লাহতে বিলীন হওয়া যায়। আর আল্লাহ হুলুলের তখন আকীদা আসলে যে আল্লাহ বড় বড় ওলিদের মধ্যে কি হয়ে যায়, হুলুল করে যায়, মানে একাকার হয়ে যায়, আল্লাহর মধ্যে লয় হয়ে যায় সে। আর তারপরে ওয়াহদাতুল ওজুদ সবকিছুর অস্তিত্ব একটি, ইবনে আরবি এই কুফরি আকীদা বেশ করল। আর তারপর বহু যেসব আকিদা ইসলাম বিরোধী, একবার ইসলাম বিনষ্ট করে আকিদা, সুফিজমে যে বর্তমান সুফিজমে রয়েছে, সবগুলি তরিকাতে, সবগুলি তরিকাতে রয়েছে, এগুলি আসল। এই এই সুফিজমের অবস্থাটা কি এর ওপর এই আয়াতের সাথে ফিট করেন? আল্লাহ কি বলছেন, এদের ওপর আমি সুফিজম ফরজ করিনি, কি ফরজ করেছিলাম, ইবতিগার ইজওয়ানিল, আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি করা, বিবির দেখাশোনা করে আল্লাহকে রাজি করতে হবে, ছেলে মেয়েদের দেখাশোনা করে আল্লাহকে রাজি করতে হবে, সংসার করে, চাকরি করে, ডিউটি করে, ব্যবসা করে আল্লাহকে রাজি করতে হবে, হালাল রিজিক উপার্জন করতে হবে। না, তারা সংসার ত্যাগী হতে শুরু করল। তারপরে কিন্তু যথাযথ তার লালন করতে পারল না। সুফি ইজমের প্রথম সারির লোকেরা শির্ক বিদাত মুক্ত ছিল, ওই রকম হয়ে তারা থাকতে পারল না, যে জোহদের উপরে থাকি, ভালো কিছু খাবো না, মোটা কাপড় পরবো, শুকনো রুটি খাবো, ভালো কোনো গোস্ত খাবো না, তরকারি খাবো না, ওইসবের চিন্তাও করবো না, যে ভালো ভালো খাওয়ার জন্য ব্যবস্থা করি, রুজি রোজগার করি, অত রুজি রোজগার প্রয়োজন নাই, এই বদবন্দি করবো, মসজিদে পড়ে থাকবো, এই প্রথম দিয়ে করত। কিন্তু পরে তারা আর লালন করল না, কি করল, তারা বড় বড় সিরকে, কুফরিতে, হলু, লোহাদাতুল ওজু, যেসব সিরকে আকিদার দিকে ইঙ্গিত করলাম, তাসাওয়ারে শেখ, পীরের ধ্যান, তারপরে ফানাফির রসুল, ফানাফির শেখ, ফানা হয়ে যাওয়া, পীরে ফানা হইতে হবে, তারপর রসুলে ফানা হইতে হবে, তারপরে ফানাফিল্লাহ, আল্লাহতে ফানা হয়ে যেতে হবে, আল্লাহর আরশে গিয়ে একবারে বিলীন হয়ে যেতে পারলে সবচেয়ে বড় আপনি কামেল পীর হয়ে যেতে পারলেন। তো এইসব কুফরি আকিদা নিয়ে আসলো, এরা যথাযথ লালন করতে পারল না এই বিদাত আবিষ্কার করে। আর এক শ্রেণীর লোক এর চাইতে বেশি আগে বেড়ে গেল, পীর মুরিদের নামে মুরিদনীদের সাথে এদের অশ্লীলতা শুরু হয়ে গেল, মুরিদনীদেরকে ভোগ করা শুরু করলো। ফামা রাওয়াহা কারে আয়াতেহা, যেমন দেবদাসীদের সাথে মন্দিরে হচ্ছে, আর এই রকমই নামদের সাথে অথবা এইরকম যারা মহিলা তাদের উপাসনালয়গুলি রয়েছে তাদের সাথে তাদের গুরুরা করে থাকি, তাই এই পীরেরা শুরু করেছে একই রকম অবস্থা। ভবিষ্যৎবাণী যে তোমাদের পূর্বের জাতিগুলির তোমরা পদে পদে অন্ধ অনুসরণ করবে, এরা অন্ধ অনুসরণ করেছে কাফির ইহুদি নাসারা এবং হিন্দু মুশরিকদের। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিন সকল ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। এখানে এক বচন বলা হয়েছে, এখানে এক বচন রাসূল বলে কাকে বোঝানো হয়েছে? শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, হে মুমিন সকল আল্লাহকে ভয় করো এবং তার রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি তোমরা ঈমান নিয়ে আসো। ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি, তাহলে তার রহমত থেকে তোমাদেরকে দ্বিগুণ আল্লাহ দেবেন। এখানে বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদেরকে, হে ঈসা এবং মুসার অনুসারীরা, তোমরা যদি সত্যিকার অনুসারীও হয়ে থাকো, সেই দিনকে আমি রহিত করে দিয়েছি, তাদের কিতাবগুলিকে রহিত করে দিয়েছি, সুতরাং আমার শেষ নবী যখন এসে গেছে তোমরা এই রসুলের প্রতি ইমান নিয়ে আসো। আগের রসুলের প্রতি তোমাদের সঠিক ইমান ছিল, আর পরে যে রসুল পাঠালাম শেষ রসুল সকল মানুষের জন্য, তার প্রতি যদি তোমরা ইমান নিয়ে আসো তাহলে তোমাদের কি করব? দ্বিগুণ নেকি দেব। এই আয়াতের তাফসীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে, সালাসাতুন ইউতাউন আজরাহুম মারাতায়ন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর লোককে দ্বিগুণ নেকি দেওয়া হবে। কি করা হবে? দ্বিগুণ পারিশ্রমিক দেওয়া হবে। রজলুন মিন আহলিল কিতাব, একজন আহলে কিতাব ইহুদি বা নাসারা ছিল, আমানা বিনবী তার আগের নবীর প্রতি ইমান নিয়ে এসেছিল মুসা বা ঈসা, ও আমানা বি এবং তারপরে আমার প্রতি ইমান নিয়ে আসলো, ফালাহু আজরান তার দ্বিগুণ নেকি রয়েছে। যেমন আবদুল্লাহ বিন সালাম ইহুদিদের বড় আলে মদিনা ইমান নিয়ে এসেছিল, ও আবদুল মমলুকুন আর একজন হচ্ছে কিতদাস আদা হাক্কাল আল্লাহর হক আদায় করে, ও হাক্কা মওয়ালী আর মালিকের হক আদায় করে। তাহলে যারা কর্মচারী চাকরি করছেন আল্লাহর হক আদায় করছেন আর হালাল রুজির জন্য আপনি চাকরি ডিউটিটা করছেন, আশা করি যদিও কৃতদাস আমরা নই যারা চাকরি করছি বা যারা চাকরি করছেন, কিন্তু তারপরেও ইনশা আল্লাহ তাআলা নেক নিয়ত থাকলে তাতেও দ্বিগুণ নেকি পাওয়া যায়, ফালাহু আজরান তাতে দ্বিগুণ রয়েছে নেকি বা তার জন্য দ্বিগুণ নেকি রয়েছে। ও রাজুলুন আদাব আমাত, আর একজন লোক তার একটা দাসী ছিল, দাসীকে ভালো ইসলামিক আদব কায়দা শিখালো, ফাহসানা তারে ভালো করে সুন্দর করে তাকে শিক্ষা দীক্ষা দিল, আর তারপরে তাকে স্বাধীন করে দিল, আর বিয়ে করে নিল, আর তাকে দাসী বানিয়ে রাখলো না বরং তাকে বিয়ে করে নিল, আজাদ করে দিল, ফালাহু আজরান সে দ্বিগুণ নেকি পাবে। সহিহ বুখারী ও মুসলিমে এই হাদিস রয়েছে। আল্লাহপাক তারপরে বলছেন ওয়াজাল্লাকুম নূরান, এবং তোমাদেরকে আল্লাহপাক দ্বিগুণ নেকি দেওয়ার সাথে সাথে তোমাদেরকে আলো জ্যোতিও দেবেন, যা নিয়ে তোমরা চলাফেরা করবে দুনিয়াতে। হেদায়তের জ্যোতি আল্লাহ দেবেন, বসিরাত দিবেন, দিন ইসলামের উপর কায়েম থাকবে, আর আখিরাতে আল্লাহ পাক জান্নাতের জন্য নূর দিবেন। ইগফির লাকুম, আর তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহু গফুর, আল্লাহ পাক বড় মার্জনাকারী দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে যে বলেছেন যে তোমাদেরকে দ্বিগুণ নেকি দেবেন, যখন এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করবে তখন তারা দ্বিগুণ নেকি পাবে, কিছু লোক অহংকার করা শুরু করলো, দেখো আমরা ডবল নেকি পাই, তোমরা এক আমরা দুই, এবাদতবন্দি করে। কেউ কেউ দ্বিতীয় তাফসীর করেছেন আয়াতের, তখন এই আয়াত নাজিল হয়েছিল, তখন এই আয়াত নাজিল হয়েছিল এবং সকল মুমিনকে জানিয়ে দেওয়া হয়েছিল, দেখো ইয়াইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনরা, তাহলে আহলে কিতাব শুধু দ্বিগুণ নাকি পাবে না, মুমিন লোকেরা যদি আল্লাহকে ভয় করে শেষ রাসূলের প্রতি ইমান রাখে তাহলে আল্লাহ পাক মুমিনদেরকেও দ্বিগুণ নাকি দেবেন এবং তাদেরকে নূর দেবেন। কেউ কেউ এই দ্বিতীয় তাফসীর করেছেন। তারপরে আয়াত রয়েছে লিআল্লা ইয়ালামা আহলুল কিতাব, যাতে করে আহলে কিতাব জানতে পারে, লিআল্লা এইরকম কোরআনে কারিমে যেই জায়গাগুলিতে লিআল্লা আছে এখানে লাম লাটা হচ্ছে জায়দা অতিরিক্ত অলংকারের জন্য, নায়ের অর্থ হবে না, এই জন্য হ্যাঁ অর্থ করতে লে মানে যদি যাতে যাতে করে, আর এই যে লায়ের অর্থ আর করা যাবে না, তো লে ইয়ালামা আহলুল কিতাব তাহলে এই অর্থ করতে হবে, যাতে করে আহলি কিতাবরা জানতে পারে ইহুদি খ্রিস্টানরা আল্লাহ ইয়াকদিরুনা আলা শাইইম মিন ফাদলিল্লাহ, যে তারা আল্লাহর অনুগ্রহের কোন কিছু নিয়ন্ত্রণের ক্ষেত্রে ক্ষমতা রাখে না, ও আন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, আর নিঃসন্দেহে সমস্ত অনুগ্রহ আল্লাহর হাতে রয়েছে, ইউতিহে মাইয়াশা যাকে চান আল্লাহ পাক দিয়ে থাকেন, ওয়াল্লাহুল ফাযিল আযীম এবং মহান আল্লাহ বড় অনুগ্রহকারী জুলফজিল আজিজ মহান মহান অনুগ্রহকারী। এখানে আল্লাহ পাক এই কথা কেন বললেন যে আহলে কিতাবরা যাতে জানতে পারে যে তারা আল্লাহর অনুগ্রহকে নিজের আয়ত্তে নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা রাখে না। এই জন্য বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টানরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল হয়ে আসলেন তখন তারা বলল আরে ইসমাইলের বংশ কেন নবী হবে, শেষ নবী তো আমাদের বংশ হবে, শেষ নবী আমাদের বংশ হবে, বনী ইসরায়েলদের মধ্যে হবে, ইয়াকুবের বংশ হবে, এই বংশে কেন যাবে, মক্কায় কেন যাবে, মক্কায় তো হওয়ার কথা না। ওদের আশা ছিল মানব না আমাদের বংশে আসবে, ওদের কল্পনার বাইরে ছিল যে আমাদের বংশ থেকে নবুয়াত রেসালাত বেরিয়ে যাবে। হঠাৎ করে যখন দেখলো যারে শেষ নবী বলে দাবি করছে আর সে মোহাম্মদ আর মক্কায় এসেছে ইসমাইলের বংশে আমাদের বংশে না, হিংসা শুরু হয় বিশেষ করে ইহুদিদের। আর নাসারারা এরা জাহেল মূর্খ ইহুদিদের অনুসারী দল লিডেররা মগজুব আলিম আল্লাহর গজুব, কারণ জেনে শুনে হিংসা করে এরা অস্বীকার করছে, এই জন্য এদের উপর আল্লাহ পাকের ক্রোধ আরো বেশি। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের বংশ থেকে নবুয়াত রেসালাতকে বের করে নিয়ে আমি ইসমাইল গোত্রে মক্কায় কেন দিলাম, যাতে করে আহলে কিতাবরা জানতে পারে। এই কথা এখানে উজ্জ্বল রয়েছে, আমি রেসালাতকে বনী ইসরায়েল থেকে বনী ইসমাইলে কেন নিয়ে গেলাম, যাতে করে আহলে কিতাব জানতে পারে যে আল্লাহর অনুগ্রহের ওপর তোমাদের নিয়ন্ত্রণ নেই, আল্লাহর ফজলের উপর আল্লাহর নিয়ন্ত্রণ রয়েছে। ওয়ান্নাল ফজলা বিয়াদিল্লাহ, অনুগ্রহ আল্লাহর হাতে, যাকে ইচ্ছা আল্লাহ দেন। আল্লাহ পাক শেষ নবী করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে অনুগ্রহ দিয়ে আল্লাহ ধন্য করেছেন। সুতরাং এই ক্ষেত্রে তোমরা দাল গলাবে কেন এই করা হইল এটা তোমাদের চলবে না। এই হচ্ছে এই আয়াতের উদ্দেশ্য। এখানে আমাদের সূরা হাদিদের তাফসীর শেষ হল, কিন্তু তার সাথে সাথে সময়ও প্রায় শেষ দিকে, এই জন্য হয়তো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। তবে আজকে রাত্রে ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রশ্নের উত্তর দেব, ইনশাআল্লাহ চেষ্টা করব। আর যথেষ্ট সময় আছে, রাত্রে এসা পরে আটটার সময় আমাদের দর্শ শুরু হয়ে যাবে, আটটা থেকে নয়টা পর্যন্ত দর্শ করে নয়টা থেকে সাড়ে নয়টা ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা পারবেন হাজির হবেন, আর যে প্রশ্নগুলি এসেছে যদি এসে থাকে সেগুলো নিয়ে আসবেন আমাদের এখানে। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এটা প্রশ্ন করেছেন আমাদের ভাই যে আমরা শুনেছি যে ইব্রাহিম আলী ইসলামের যখন কাবা ঘর তৈরি করা হইল, তৈরি করার পর যে পাথরগুলি বাঁচল ওই পাথরগুলি নাকি তিনি ছিটিয়ে দিয়েছিলেন, যখন ছিটিয়ে দিয়েছেন সারা দুনিয়াতে যেখানে যেখানে গিয়ে পাথরগুলি পড়েছে ওখানে মসজিদ হয়েছে, ভ্রান্ত কথা, এটি হচ্ছে জাল কথা, এর কোন দলিল সনদ কোরআনে বা হাদিসে নেই। আমাদের ভাইয়ের আম্মা অসুস্থ রয়েছেন, এরকম অনেকেই অসুস্থ রয়েছেন, আল্লাহ পাকের শেফা দান করেন। প্রত্যেক মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ যেন শেফা দান করেন, সুস্থতা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সার্বিক হেফাজত আমাদেরকে দান করেন, সমস্ত রকম অনিষ্ট বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রাখেন।